আজকের এই মাহফিলে আসার এবং বসার তৌফিক এনায়েত করেছেন, এজন্য জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করলাম। আজকে আমরা এই মাহফিল করছি এমন একটি মুহূর্তে, একটা আওয়াজ আসতেছে কিসে, মাহফিল আওয়াজ আসতেছে কোথা থেকে, আর না এখন তো বার হচ্ছে কোন মোবাইলে আওয়াজ হচ্ছে, এই মোবাইল গুলো সহজ হবে কোন নামে বয়ান চলতেছে, সব সহজ ওই সাউন্ড বক্সের ওখান দিয়ে দেন। আর এখানে না মোবাইলে চার্জ ছিল, এখন নাই, এতক্ষণ বয়ান চলতেছিল এখানে। বাস বসুন বসুন, বসেন বসেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে তৌফিক দান করেন, যাদেরকে পছন্দ করেন, শুধুমাত্র তাদেরকে দ্বীনের সহি ইলম অর্জন করার তৌফিক দান করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মান ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ রাব্বুল আলামিন যেই ব্যক্তির কল্যাণ কামনা করেন, যেই ব্যক্তির মঙ্গল কামনা করেন, সেই ব্যক্তিকে দ্বীনের সহিহ জ্ঞান অর্জন করার তৌফিক দান করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মাহফিল এদেশে যত হয়, পৃথিবীর অন্য কোন দেশে এরকম এই পদ্ধতিতে এত মাহফিল হয় বলে আমার জানা নেই। এরপরেও আজকে এই দেশে যত রকম অজ্ঞতা এবং মূর্খতা, পৃথিবীর অন্য কোন দেশে ইসলাম সম্পর্কে এত মূর্খতাও নেই। শুনতে শুনতে নগমহায়ে মাহফিলে বেদাত কো, শুনতে শুনতে নগমহায়ে মাহফিলে বেদাত কো, কান বহরে হো গয়ে দিল বদমজা হোনে কো হয়। ওয়াজ মাহফিল শুনতে শুনতে একদিকে কান বধির হয়ে যাচ্ছে, আর একদিকে মনের ভিতরে বিরক্তি চলে আসছে। এরপরেও যদি এই জাতিকে জিজ্ঞেস করা হয় ইসলাম মানে কি, মুসলিম কাকে বলে, ইসলামের মূল ভিত্তিটা কি, তাওহীদের রোকন কয়টা, শর্ত কয়টা, ঈমান ভঙ্গের কারণ কি কি বলতে পারবে? নামাজ ভঙ্গের কারণও তো জানে না, রোজা ভঙ্গের কারণ কিছু, উযু ভঙ্গের কারণ দুই একটা, ঈমান ভঙ্গের কারণ যে আছে তা তো জানি না। ঈমান কি ভাঙ্গে না কোন অবস্থায়? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে দুনিয়াতে পাঠিয়েছেন একটা উদ্দেশ্য এবং লক্ষ্য নিয়ে। কোরআন বলছে ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব জাতিকে এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। কার ইবাদত করব? ইবাদত কি জিনিস? ইবাদত মানে হচ্ছে কারো হুকুমের আনুগত্য করা। মনে করুন আমি আজকে এখানে বললাম যে একটা কারখানা, এর মালিক এই একজন আব্দুল্লাহ, একজন আব্দুর রহমান, ইনি এই কারখানার মালিক। সব কর্মচারী কর্মকর্তা শ্রমিক জানলো যে আব্দুর রহমান এটার মালিক। এরপরে আব্দুর রহমান যে কথা বলবেন সেগুলো সবাই মানবে কিনা? কারণ এই কারখানার মালিক কে? এই কারখানার মালিক যখন চিনা গেল, এখন এই মালিকে যেটা বলবে সেইটা আইন। এই মালিকের কথা যে মানবে তার চাকরি থাকবে, আর যে মানবে না তার চাকরি থাকবে না, ঠিক কিনা? ও আমার ভাইয়েরা, এইটা যদি তুমি পরিষ্কার বুঝতে পারো, এখান থেকে বুঝে নাও, এই আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সব কিছুর একচ্ছত্র মালিকানা কার? আইন চলবে কার? কোরআন বলা হয়েছে আলা লাহুল খলকু ওয়াল আমরু, জেনে রাখো সৃষ্টি যার কেবল আইন চলবে তার। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য করা, তার বিধানকে মেনে চলা, এটার নাম হলো ইবাদত। এর নাম কি? এখন যদি আল্লাহর হুকুম না মেনে অন্যের হুকুম মানে, তাহলে ইবাদতটা কার হবে? আমরা নামাজের মধ্যে কি বলি? ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা কেবলমাত্র তোমারই গোলামি করি। কার গোলামি করি? ইয়াকা নাবুদু, আমরা কেবলমাত্র শুধুমাত্র তোমারই গোলামি করি। আমাদের সঙ্গে তোমার পরিচয় হচ্ছে আমরা তোমার গোলাম, তুমি আমাদের রব। আমরা কার গোলাম? না কোনো খাজা বাবার গোলাম, গাজা বাবার গোলাম, ল্যাংটা বাবার গোলাম, পীর সাহেবের গোলাম, নবী রসুলের গোলাম? এইখানে সে থমকে যায়। নবী রসুলরাও কার গোলাম? সাক্ষী দেন নাই? ওয়াশহাদু আন্না মুহাম্মাদান, তারপরে কি? আব্দুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি। ওয়াশহাদু আন্না মুহাম্মাদান, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আব্দুহু ওয়া রাসূলুহু, আল্লাহর আব্দুন, আল্লাহর গোলাম এবং আল্লাহর রাসূল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম গোলাম কার? আল্লাহ। তাহলে আমরা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের গোলাম না আল্লাহর গোলাম? আল্লাহ। তাহলে এই যে নাম রাখে মানুষ, গোলাম মুস্তফা, মুস্তফার গোলাম, গোলাম রসুল, আব্দুল নবী, কদম রসুল, কদম আলী, আলীর কদম, এগুলো কি? খালি ভুল না, এগুলো শিরিক। ইয়াকা নাবুদু, আমরা কেবলমাত্র তোমারই গোলামি করি। ওয়া ইয়াকা নাস্তাইন, আর কেবলমাত্র তোমারই কাছে সাহায্য চাই। সাহায্য চাবো কার কাছে? এই ওয়াদা করার পরে যদি কোনো মানুষ গিয়ে মাজারে সাহায্য চায়, কি করলো? শিরিক করলো। এই জন্য খুব গুরুত্ব সহকারে শুনতে হবে। আজকে আমরা ইসলাম কি জিনিস তাও জানি না। প্রায় জায়গাতেই যদি জিজ্ঞেস করি ইসলাম মানে কি, জোরে বলে শান্তি। এইখানে অবশ্য অনেকেই যে তোমার লেকচার শোনা আছে হয়তো বলতে পারবে। শান্তি সালাম অর্থ শান্তি। ইসলাম কায়েম হলে শান্তি প্রতিষ্ঠিত হয়, এটা ঠিক। ইসলাম যদি কায়েম হয় তাহলে পৃথিবীতে শান্তি কায়েম হবে। তাই বলে ইসলাম শব্দের অর্থ শান্তি না। ইসলাম অর্থ কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম স্পষ্ট করে দিয়েছেন, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন আসলিম। এই আসলিম মানে কি? তুমি শান্তিতে ঘুমাও। ও আমার ভাইয়েরা, সুপরিকল্পিতভাবে আমাদেরকে ইসলাম শব্দের অর্থ শান্তি শেখানো হয়েছে। কারণ মানুষ যদি জানতো ইসলাম মানে কি, তাহলে তাদেরকে আর কেউ বিভ্রান্ত করতে পারত না। তাদেরকে মসজিদে এক আল্লাহর হুকুম মানবে, আবার বাইরে আর এক হুকুম মানতে বাধ্য করতে পারত না। এই কারণে তারা ইসলাম মানে বলেছে শান্তি। কোরআনুল করিম থেকে স্পষ্ট জেনে নিন, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামকে বললেন, আসলিম ও ইব্রাহিম, তুমি আত্মসমর্পণ করো, ইসলাম কবুল করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম উত্তর দিচ্ছেন, ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, আসলামতু লিরাব্বিল আলামিন, আমি গোটা জগৎ সমূহের যিনি রব, আসমানের যিনি রব, জমিনের যিনি রব, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্রের যিনি রব, আমার তোমার যিনি রব, সব কিছুর রবের কাছে আমি আত্মসমর্পণ করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম মানে কি বললাম তাহলে? আত্মসমর্পণ করা কার কাছে? আর এইরকম আত্মসমর্পণ যে করে সকল ক্ষেত্রে আল্লাহর কাছে, তার নাম হচ্ছে মুসলিম। জোরে বলুন সুবহানাল্লাহ। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। ও আমার ভাইয়েরা, এবারে ইসলাম মানে পরিষ্কার হয়ে গেল। ইসলাম মানে হচ্ছে এক আল্লাহর হুকুমের কাছে, এক আল্লাহর সংবিধানের কাছে, এক আল্লাহর আইনের কাছে জীবনের সকল ক্ষেত্রে, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে, সকল ক্ষেত্রে এক আল্লাহর হুকুমের কাছে আত্মসমর্পণ করার নাম কি? আর এরকম যারা আত্মসমর্পণ করে তার নাম কি? এর মাঝামাঝি যদি হয় তাহলে মুনাফিক। আমাকে মূলত আজকে আলোচ্য বিষয় দেওয়াই হয়েছে মুনাফিকদের সম্পর্কে। এই জন্য কোরআনুল করিমের সূরা বাকারার আট নম্বর আয়াত থেকে আমি তেলাওয়াত করেছি। ও আমার ভাইয়েরা, কোরআনুল করিমের প্রথম সূরা সূরা ফাতিহা, এই সূরার পরের যে সূরাটা, এই সূরার প্রথম পাঁচটা আয়াত হল মুত্তাকিনদের সম্পর্কে। কাদের সম্পর্কে? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। প্রথম পাঁচটা আয়াতে এই কিতাব যাদের জন্য নাজিল করা হয়েছে, এই কিতাব দ্বারা যারা উপকৃত হবে তাদের পরিচয় তুলে ধরা হয়েছে, তাদের সম্পর্কে বলা হয়েছে, তাদের বৈশিষ্ট্য তুলে ধরা হয়েছে। কয়টা আয়াতে? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা আল্লাহকে না দেখে, আল্লাহর জান্নাত জাহান্নামকে না দেখে ঈমান রাখে তারা মুত্তাকিন। তারা কি? মুত্তাকিনদের পরিচয় দিলেন এখান থেকে। মুত্তাকিন কাকে বলে সেই ওয়াজ আমি আজকে করছি না, তবে সংক্ষিপ্তকারে বলছি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাফসীরের ইমাম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করা হলো, ভাই মুত্তাকিন মানে কি, তাকওয়া কি জিনিস? উনি পাল্টা প্রশ্ন করলেন, কাঁটাদার জঙ্গলে কখনো ভ্রমণ করেছো কি? কাঁটাদার জঙ্গলে? তো ছাত্ররা বলল, হ্যাঁ আমরা কাঁটাদার জঙ্গলে ভ্রমণ করেছি। বলে কেমনে যাও? মাথার দিকে খেয়াল রাখি যেন কাঁটায় আঘাত না লাগে, পায়ের তালুর দিকে খেয়াল রাখি যেন পায়ের ভিতরে কাঁটা না ঢুকে, আবার শরীরের দিকে খেয়াল রাখি যেন কোনো চাদরটা কাঁটায় জড়িয়ে না যায়, শরীরের চামড়ার ভিতরে কাঁটা না ঢুকে। চতুর্মুখী সতর্কতা নিয়ে ওই কাঁটাদার জঙ্গলে চলতে হয়। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও মুমিনেরা, মুসলমান ভাইয়েরা, আল্লাহর হুকুমগুলো পালন করতে গিয়ে, আল্লাহর নিষেধগুলোকে বর্জন করতে গিয়ে এই রকম সতর্কতা অবলম্বন করার নাম হচ্ছে তাকওয়া। আর এই রকম যারা সতর্ক হয়ে চলে তাদেরকে বলা হয় মুত্তাকিন। জোরে বলুন সুবহানাল্লাহ। ذَلِكَ الْكِتَابُ لَا رَيْبَ فِيهِ هُدًى لِّلْمُتَّقِينَ এই কিতাব ওই মুত্তাকিনদের জন্য হেদায়েতকারী, যারা আল্লাহর হুকুম মানতে চায়, নিষেধগুলো পরহেজ করতে চায়। এইরকম যারা ইচ্ছা রাখে, কোরআন কেবলমাত্র তাদেরকে হেদায়েত করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মুত্তাকিনদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পাঁচটা আয়াত নাজিল করলেন, মুত্তাকিনদের পরিচয় দিলেন। এরপরে মুত্তাকিনদের বিপরীতে সম্পূর্ণ উল্টা আর একটা দল আছে, এদের নাম কাফের। এদের নাম কি? এদের জন্য আল্লাহ তাআলা দুইটা আয়াত নাজিল করেছেন। কয়টা আয়াত? আলিম। এই দুইটা আয়াত হলো কাফেরদের সম্পর্কে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয় আর এক দল মানুষ সম্পর্কে আলোচনা করেছেন, যেই মানুষগুলো বাহ্যিকভাবে কাফের না, আবার আসলে মুমিনও না। এরা বাহ্যিকভাবে দাবি করে মুমিন, আর ভিতরগত কাফের। ভিতরগত কি? এই তৃতীয় প্রকারের লোকদের নাম হচ্ছে মুনাফিক। এই প্রকারের লোকদের নাম কি? মুনাফিক শব্দটা এসেছে নেফাক থেকে, নেফাক শব্দটা নাফাকুন থেকে। নাফাকুন শব্দের অর্থ হচ্ছে গুইসাপের গর্ত। নাফাকুন শব্দের অর্থ কি? গুইসাপ বড় চালাক, ওর গর্তের দুই তিনটা মুখ রাখে, একটা মুখ দিয়ে মুখ বের করে। তো যারা শিকারি, শিকার করতে যায় তারা ওইখানে ওত পেতে বসে থাকে, ও আর একটা মুখ দিয়ে বের হয়ে চলে যায়। এই জন্য গুইসাপের গর্তের নাম হচ্ছে কি? নাফাক। সৌদি আরবে বা আরব দেশে যারা গেছেন দেখবেন যে বিশাল পাহাড় দাঁড়িয়েছে, ওই পাহাড়ের নিচে দিয়ে সুরঙ্গ রাস্তা চলে গেছে, আছে না? মক্কায় যারা গেছেন, মক্কায় একটা দুইটা অনেকগুলো সুরঙ্গ রাস্তা মক্কাতে, এমনকি মিনায় যাওয়ার রাস্তাটাও সুরঙ্গ পথ দিয়ে। এই যে সুরঙ্গ রাস্তাগুলো, এগুলোকে আরবিতে বলে নাফাক। কি বলে? নাফাক। ওই নাফাকুন মানে হলো সুরঙ্গ রাস্তা, গুইসাপের গর্ত, একাধিক মুখ থাকে, সুযোগ বুঝে পালাইয়া যায়। আমার ভাইয়েরা, যারা আল্লাহর দিনের ক্ষেত্রে কিছু মানে কিছু মানে না, সুবিধা দেখলে সামনে বাড়ে, বিপদ দেখলে পিছনে সরে, এই জাতীয় লোকদেরকে আরবিতে বলে মুনাফিক। কি বলে এদেরকে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার আট নম্বর আয়াতের থেকে এই মুনাফিকদের আলোচনা শুরু করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মুত্তাকিনদের সম্পর্কে আয়াত ছিল কয়টা? পাঁচটা। কাফেরদের সম্পর্কে কয়টা? দুইটা। আর মুনাফিকদের সম্পর্কে আট নম্বর থেকে শুরু করে বিশ নম্বর আয়াত পর্যন্ত তেরোটা আয়াত। জোরে বলুন সুবহানাল্লাহ। তার বেশি কার জন্য? ভয়াবহ কারা বেশি? কোরআনুল করিমে কাফেরদের নামে একটা সূরা আছে, আর মুনাফিকদের নামেও একটা সূরা আছে, আল মুনাফিকুন। ভাইজান, কাফেরুন যে সূরাটা সবার মুখস্থ আছে, মাত্র দুই লাইন। কয় লাইন? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আবুদু মা তাবুদুন ওয়া লা আনতুম আবিদুনা মা আবুদ ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। পরিষ্কার হয়ে গেল কাফেরদের সূরা দুই লাইন মাত্র। আর মুনাফিকদের নামে একটা সূরা আছে, কয় লাইন বলতে পারেন? দেড় পৃষ্ঠা। কয় পৃষ্ঠা? তাহলে মুনাফিক বেশি মারাত্মক না কাফের বেশি মারাত্মক? এবারে কোরআনে আরেকটা স্পষ্ট দলিল আছে, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মুনাফিক প্রকৃতির লোক যারা, যারা মুনাফিক, তাদের জন্য জাহান্নামের সবচেয়ে নিম্ন স্তর তৈরি করা হয়েছে। ও ভাইজান, এবারে আমরাও সেই মুনাফিকদের মধ্যে পড়ি কিনা যাচাই করা দরকার আছে কিনা? মুনাফিকদের আলোচনা করার আগে একটু যাচাই করে নিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল করিমকে দিয়েছেন তার বিধান আকারে মানুষকে চক্ষু দিয়েছেন কিসের জন্য? চোখ থাকলে কি দেখা যাবে? বোঝেন নাই, চোখ থাকলেই দেখা যায় না, চোখ দিয়ে দেখতে হলে আলো দরকার। কি দরকার? আলোটা নিভে গেলে চোখ দিয়ে দেখা যাবে? আপনার চোখের পাওয়ার যত ভালো হোক না কেন, চোখের সামনে যদি আলো না থাকে, চাই সূর্যের আলো, চাঁদের আলো, তারকার আলো, মোমবাতির আলো, কোন প্রকারের আলো যদি তোমার চোখের সামনে না থাকে, তোমার চোখের পাওয়ার যত ভালো হোক না কেন কিছুই দেখা যাবে না, ঠিক কিনা? কিন্তু ভাইজান, আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে আর একটা চক্ষু দিয়েছেন, বাতিনি চক্ষু, জ্ঞান চক্ষু। পীর সাহেবদের মতো না, আবার পীর সাহেবরা সব দেখে, এমনি মিথ্যা কথা, কিচ্ছু দেখে না। ও আমার ভাইয়েরা, আলোচনা আসবে ইনশাআল্লাহ একটু শেষের দিকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তৌফিক দান করেন, জোরে বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে আর একটা চক্ষু দিয়েছেন, জ্ঞানের চক্ষু, অন্তরের চক্ষু। এই অন্তরের চক্ষু দিয়েছেন আল্লাহকে চেনার জন্য, আল্লাহর বিধানকে জানার জন্য। কিন্তু এই চোখ দিয়েও আল্লাহকে দেখতে হলে বা আল্লাহকে জানতে হলে, আল্লাহর বিধানকে বুঝতে হলে একটা আলোর প্রয়োজন। সেই আলো হচ্ছে আল কোরআন। জোরে বলেন সুবহানাল্লাহ। কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবীন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে একটা আলো এসেছে, আলো এবং স্পষ্ট বয়ানকারী কিতাব এসেছে। এই আলো যদি তোমাদের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে বাস্তবায়ন করতে পারো, তাহলে তোমাদের জীবনে আর কোনো অন্ধকার থাকবে না, সমস্ত অন্ধকার দূরীভূত হয়ে একটা আলোর সমাজ তৈরি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আলোটা কিরকম আপনি বলবেন? আমাদের সমাজ চোরের অন্ধকারে নিমজ্জিত, চুরি হয়ে যায়। এই চোরের থেকে বাঁচার উপায় কি? কোরআন, তোমার কাছে কোনো আলো আছে কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন হ্যাঁ, কোরআনের মধ্যে আলো আছে। আস-সারিকু আস-সারিকাতু ফাকতু আইদিয়াহুমা জাযাআ বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। চোর চাই পুরুষ হোক চাই নারী হোক, ওরা যদি চুরি করে ধরা পড়ে ওদের হাত কেটে দাও। আইনটা দিয়েছেন কে? এই আইন কি আছে দেশে? কেমন মুমিন হলো, মুসলিম আছে? শুধু আইনটাকে বাতিল করেছে তা না, এরপরে বিকল্প আইন তৈরি করেছে, 10 বছর জেল দাও, জরিমানা করো। এরপরে এসে আইন তৈরি করেছে, এ পর্যন্ত না, ওই মানব রচিত আইনটাকে মানতে বাধ্য করে, ঠিক কিনা? আজকে যদি এখানে একজন চোর ধরা পড়ে আর মুফতি জসিমউদ্দিন রহমানি ফতোয়া দেয় কোরআনের আয়াত দিয়ে, চোরের হাত কাটা গেল, এরপরে আপনারা কেউ এখানে থাকতে পারবেন? পুলিশ আসবে, র্যাব আসবে, উল্লু আসবে, ভল্লু আসবে, উইপোকা, তেলা পোকা, কত কিছু এসে ভরে যাবে, ঠিক কিনা? পরের দিন পত্রিকায় হিডিং আসবে, বড় বড় আকারে হেডলাইনে আসবে, পত্রিকায় না খালি মিডিয়াতে তোলপাড় সৃষ্টি হবে, কি একটা বড় অপরাধ করে ফেলেছে, আল্লাহর আইন অনুযায়ী চোরে হাত কেটেছে, ঠিক কিনা? ও আমার ভাইয়েরা, আল্লাহর বিধানকে বাতিল করার ক্ষমতা কারণে হাদিস পড়ুন, মুসলিম শরীফের সহিহ হাদিসে বর্ণিত হয়েছে, মক্কা বিজয়ের 3 দিনের মাথায় একটা চুরির ঘটনা ঘটল। চুরিটা করেছে মক্কার এক সম্ভ্রান্ত মহিলা, কুরাইশ বংশের একটা শাখা বনু মাখজুম, এই বনু মাখজুম গোত্রের একটা মহিলা চুরি করেছে, নামটাও আমাদের নবীজির ছোট মেয়ে ফাতেমার নামে নাম। মক্কার লোকেরা চিন্তায় পড়ে গেল, এই মহিলার যদি হাত কাটা যায় কুরাইশ বংশের বদনাম হয়ে যাবে, আল্লাহর নবীর কাছে কি করে আবেদন করা যায়, সুপারিশ করা যায় যাতে মহিলার হাতটা না কাটা যায়। সবাই চিন্তা করল, আল্লাহর নবীর একজন পালক পুত্র ছিল জায়েদ, ওই জায়েদের পুত্র ছিল উসামা, আল্লাহর নবীর খুব প্রিয় নাতি। সবাই গিয়ে নাতিকে ধরলো যে তুমি নবীর কানে কানে এই কথাটা বলবা যেন চোরের হাত না কাটে, অন্য বিকল্প কোন ব্যবস্থা করে। আল্লাহর নবীর প্রিয় নাতি উসামা মনে করলেন কত কথাই তো বলি দাদুর সঙ্গে, এটাও বলবো অসুবিধা কি। আল্লাহর নবীর কানে কানে যখন গিয়ে উসামা বিন যায়েদ বলল, ইয়া রাসূলুল্লাহ, মক্কায় একটা চুরির ঘটনা ঘটে গেছে, চুরিটা করেছে কুরাইশ বংশের একজন সম্ভ্রান্ত মহিলা, হাত কাটা গেলে কুরাইশ বংশের বদনাম হয়ে যাবে, তাছাড়া আপনার বংশ তো কুরাইশ বংশ, বদনামের ভাগিদার আপনিও কিন্তু হয়ে যাবেন, একটু তেল মালিশ করল। এরপরে শুধু এ পর্যন্ত নয়, যেই মহিলা চুরি করেছে সে আপনার মেয়ে, ছোট মেয়ে ফাতেমার নামে নাম, ইয়া রাসূলুল্লাহ কোন বিকল্প ব্যবস্থা করা যায় কিনা, জরিমানা করে দেন অথবা জেল দিয়ে দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শোনা মাত্র তার চেহারা লাল হয়ে গেল, খুতবা দেওয়ার জন্য দাঁড়িয়ে গেলেন, আর জনসমুদ্রকে জানিয়ে দিলেন, ও আমার উম্মতরা, তোমরাও কি সেই জাহিলি যুগের মতো, তোমরাও কি সেই ইহুদি খ্রিস্টানদের মতো আল্লাহর বিধানকে পরিবর্তন করতে চাচ্ছ? ওরা ওদের বড় লোকেরা চুরি করলে, ওদের সম্ভ্রান্ত লোকেরা চুরি করলে আল্লাহর বিধানকে বাতিল করে বিকল্প আইন দ্বারা বিচার করত, আর গরিবেরা অন্যায় করলে ঠিক মতো বিচার করত। ও আমার জাতি শুনে রেখো, আজকে কুরাইশ বংশের মেয়ে ফাতেমা নয়, আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা মা ফাতেমা যদি চুরি করত, আল্লাহি আন্না ফাতেমা তাবান্তি মুহাম্মাদিন লাও সারাকাত লাকাতাতু ইয়াদাহা, আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা মা ফাতেমা যদি চুরি করত, আল্লাহর বিধান বাস্তবায়ন করতে গিয়ে, আল্লাহর হুকুম কায়েম করতে গিয়ে আমি তার হাত পর্যন্ত কাটতে দ্বিধা করতাম না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ লাহুল খালক ওয়াল আমরু, সৃষ্টি যার, আইন চলবে কার? আল্লাহু ইয়াহকুমু, জেনে রাখো আল্লাহ তাআলা বিধান দিয়েছেন, আল্লাহ নির্দেশ দিয়েছেন, লা মুআক্কিবা লিহুকমিহি, আল্লাহর এই হুকুমকে পশ্চাতে ফেলে দেওয়ার মতো, আল্লাহর হুকুমকে বাতিল করার ক্ষমতা কাউকে দেওয়া হয় নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। হুকুম দিয়েছেন কে? এক একটা একটু দেখাই ভূমিকা স্বরূপ। আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিলেন জেনা ব্যভিচার হালাল না হারাম, কোরআন বলছে ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবীলা। ও যুবকেরা, ও ইমানদাররা, মুসলমান যারা দাবি করো, মুসলিমরা, লা তাকরাবুজ জিনা, তোমরা জেনা ব্যভিচারের ধারে কাছেও যেও না, ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবীলা, এটা অশ্লীল এবং বেহায়া কাজ, বড় খারাপ কাজ, তোমরা এর ধারে কাছেও যেও না। জেনা ব্যভিচারকে হারাম করেছেন কে? আল্লাহ। আমাদের দেশের আইন জানেন তো, জেনা ব্যভিচার বেশ্যাখানার যদি লাইসেন্স থাকে তাহলে বৈধ, তাহলে কি? এবং ওদের নাম যৌন কর্মী, নাম কি? ওদের জন্য সরকারি হাসপাতালে চিকিৎসাও ফ্রি। ও আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন জিনা ব্যভিচারকে হারাম করে দিয়েছেন, এই জিনার যারা লাইসেন্স দিয়ে হালাল করে দেয়, বৈধ করে দেয়, তারা মুসলমান নাকি? মুসলমান দাবি করলে এরা কোন দলে যাবে? মুনাফিক। এরা মুসলিম না, এরা কি না? এরা মুসলিম না বলে তাহলে এরা তো না দাবি করে মুসলিম, নামাজও পড়ে, রোজাও রাখে, হজ করতেও যায়। ও আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এবারে জেনা ব্যভিচারের বিচার কোরআনে দিয়েছেন, অবিবাহিত যদি হয় বলা হয়েছে, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা, ব্যভিচারী নিয়ে আর ব্যভিচারী, নারী হোক কিংবা পুরুষ হোক, যদি অবিবাহিত হয় ওদেরকে জনসমক্ষে এনে 100 দররা মারো, আর যদি বিবাহিত হয় তাহলে ওই বাদরগুলোকে গাছের সঙ্গে বাঁধো, হাঁটু পর্যন্ত গাড়ো, অথবা গাছের সঙ্গে বেঁধে চতুর্দিক থেকে পাথর ছুঁড়ে ওর রক্ত মাংস হাড্ডিগুলো বাতাসে উড়িয়ে দাও। আইনটা দিয়েছেন কে? এই আইন আছে? এইখানে যদি এরকম একটা বিচার করা হয় তাহলে কি হবে? ও আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বিধান দিলেন, আল্লাহর বিধানটাকে বাতিল করা হলো, বিকল্প আইন তৈরি করা হলো, সেই আইন মানতে বাধ্য করা হচ্ছে। আরো সামনে চলুন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে পরিষ্কার ভাবে জানিয়ে দিয়েছেন পর্দার বিধান, পর্দা করতে হবে। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, ও মেয়ে লোকেরা খবরদার খবরদার, তোমরা জাহিলি যুগের নারীদের মতো বেপর্দা বেহায়াপনার সাথে বের হবে না। কোরআনে আল্লাহ তাআলা আরো পরিষ্কার করে নির্দেশ করেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। হে নবী, আপনি আপনার স্ত্রীদেরকে এবং মেয়েদেরকে এবং সমস্ত মুমিনদের মেয়েদেরকে বলুন, ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, তারা যেন নিজের উপরে জেলবাব করে নেয়, পর্দা ঝুলিয়ে দেয়। পর্দা হুকুম দিয়েছেন কে? ও মা বোনেরা, মেয়ে লোকেরা, যারা আওয়াজ শুনতে পাচ্ছ, খবরদার খবরদার, আল্লাহর হুকুম অমান্য করে, আল্লাহর হুকুমকে পিছনে ফেলে দিয়ে ওই দুনিয়াদারদের কথায় নাক গলাবে না। পর্দার বিধান দিয়েছেন কে? এবারে আমাদের দেশের আদালত থেকে রায় দিল, পর্দার জন্য কাউকে বাধ্য করা যাবে না, ঠিক কিনা? ও আমার জাতি, পর্দার হুকুম নাজিল করলেন আল্লাহ, এবারে আল্লাহর হুকুমকে যারা বাতিল করে দিল তারা মুসলমান থাকবে? যদি মুসলমান দাবি করে তাহলে কি এগুলো? আরো সামনে চলুন, স্পষ্ট হচ্ছে কিনা বিষয়গুলো? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে সুদ সম্পর্কে আয়াত নাজিল করে দিয়েছেন, ওয়া আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করে দিয়েছেন আর সুদকে করেছেন হারাম। এরপরে আল্লাহ তাআলা ইরশাদ করেন সূরা বাকারার 275 থেকে 79 নম্বর আয়াত পর্যন্ত, শেষের আয়াতটা আমি বলতেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, এবং তোমরা যখন জানতে পারলে আল্লাহ সুদকে হারাম করেছেন, এখন থেকে তোমাদের যত পাওনা সুদ আছে, বকেয়া সুদ আছে, সবগুলো বর্জন করো। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো। ফাইল লাম তাফালু, যদি আল্লাহর বিধান জানার পরেও আল্লাহ তাআলা সুদ হারাম করেছেন এই কথা জানার পরেও যদি তোমরা সুদ বর্জন করতে না পারো, ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের সঙ্গে প্রকাশ্য যুদ্ধ করার ঘোষণা করে দাও। জোরে বলেন নাউযুবিল্লাহ। কার সঙ্গে যুদ্ধ? আল্লাহ রাব্বুল আলামিন সুদকে হারাম করে দিলেন। আমার জাতি বলল, সুদের যদি লাইসেন্স করা থাকে তাহলে বৈধ, সোনালী ব্যাংকের লাইসেন্স আছে, রূপালী ব্যাংক, পূবালী ব্যাংক, জনতা ব্যাংক, কৃষি ব্যাংক, যত রকম ব্যাংক আছে সবগুলো সুদের কারবার করে কিনা? ওদের জন্য বৈধ। ওদের জন্য কি? সরকারের খাতায় অবৈধ কোনটা? এই যে গ্রামগঞ্জে দুই একজনের টাকা দেখায় না সুদে, 10 টাকা সুদে, 20 টাকা সুদে, এটা সরকারের খাতায়ও হারাম, অবৈধ। কারণ সরকার ভাগ পায় নাই, কি পায় নাই? সরকারের থেকে লাইসেন্স করে নাই, সরকারকে ভাগ দেয় নাই, সেই জন্য অবৈধ। আর সরকারকে ভাগ দিলে পরে কি হয়ে যায়? আমার জাতি, আল্লাহ রাব্বুল আলামিন সুদকে হারাম করলেন, আর ওই সুদকে যারা লাইসেন্স দিয়ে বৈধতা দিল, হালাল করে দিল, তারা মুসলমান না মুনাফিক? আরো সামনে চলুন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে সম্পত্তি বণ্টনের হুকুম নাজিল করে দিয়েছেন সূরা নিসা 4 নম্বর সূরার 11 নম্বর আয়াতে পরিষ্কার করে দিয়েছেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে হুকুম করছেন, ওসিয়াত করছেন তোমাদের সন্তানদের ব্যাপারে, ফি আওলাদিকুম, তোমাদের সন্তানদের ব্যাপারে আল্লাহ তাআলা হুকুম দিচ্ছেন। বোঝা গেল হুকুমটা এরকম, যেটা আল্লাহ নবীর দায়িত্ব ছাড়েন নাই, কোন মুফতি সাহেবের দায়িত্ব ছাড়েন নাই, সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন হুকুম নাযিল করে বলছেন ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে তোমাদের সন্তানদের ব্যাপারে ওসিয়াত করছেন। লিযাকারি মিসলু হাজ্জিল উনসাইয়াইন, একজন পুরুষ সন্তান দুইজন নারীর সমান সম্পত্তি পাবে, আইনটা দিয়েছেন কে? আল্লাহ। আমার জাতি আইন পাশ করলো, আল্লাহ তাআলা নারীদেরকে ঠকিয়েছে, এজন্য তারা মিছিল করলো, মিটিং করলো, আইন পাশ করলো। ও আমার জাতি, যারা আল্লাহর উপর অভিযোগ করে আল্লাহর ভুল ধরে তারা মুসলমান না মুনাফিক? এবারে আরো সামনে চলো, এক এক করে কোরআনের আয়াত আমি পেশ করছি। কোরআনে আরো স্পষ্ট করে বলেছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবু, নিশ্চয় মদ জুয়া মূর্তি লটারি এগুলো শয়তানের কাজ, হারাম কাজ। ও মুমিনরা তোমরা এর থেকে দূরে থাকো, বেঁচে থাকো। মদ হারাম করেছেন কে? আল্লাহ। আমার জাতি বলল ফাইভ স্টার লাইসেন্স করা আছে, ওদের জন্য মদ বৈধ। সরকারের কারখানার লাইসেন্স করা থাকে, মদ বৈধ। এয়ারপোর্টে গেলে দেখবেন লাল বোতল আছে, মদ হালাল, সরকার লাইসেন্স দিয়ে হালাল করে দিয়েছে। সরকারের খাতায় হারাম হলো তাদের লাইসেন্স নাই, ঠিক কিনা? ও আমার ভাইয়েরা, মদ হারাম করেছেন কে? এই মদকে যারা লাইসেন্স দিয়ে বৈধ করে দিল, লাইসেন্স দিয়ে যারা হালাল করে দিল, জোরে চিৎকার মেরে বলো তারা মুসলমান না মুনাফিক? পরিষ্কার মুনাফিক। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল জুয়া ওয়াল আনসাবু, আনসাব মানে হচ্ছে মূর্তির বেদি স্থাপন করা, মূর্তি তৈরি করা। ও আমার জাতি, আল্লাহ তাআলা মূর্তি তৈরি করাকে শয়তানের কাজ বললেন, হারাম কাজ বললেন। আমার জাতির ধর্মমন্ত্রী কয়েকদিন আগে ভাষণ দিল, মসজিদের প্রত্যেকটা মসজিদের অর্ধেকটা মূর্তি পূজার জন্য ছেড়ে দিতে হবে। জোরে বলে নাউজুবিল্লাহ। বলে নাই কয়েকদিন আগে না? আপনারা দেখেন নাই? সব পত্রিকা এসেছে। ও আমার ভাইয়েরা, আল্লাহর নবী যেদিন মক্কা বিজয় করলেন, মক্কা বিজয়ের পরে এখন পর্যন্ত লোহার টুপিটাও খোলেন নাই, লোহার পোশাকটাও খোলেন নাই। মসজিদে খানায় কাবা খুললেন, খোলার পরে ভিতরে গিয়ে দেখলেন অনেকগুলো বড় বড় মূর্তি, বাহিরেও মূর্তি, 360টা মূর্তি ছিল মক্কার খানায় কাবার ভিতরে আর বাইরে মিলিয়ে। আল্লাহর নবী মক্কা বিজয়ের সঙ্গে সঙ্গে একটা বর্ষা হাতে নিয়ে খোঁচা মারলেন, যা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল, ইন্নাল বাতিলা কানা যাহুকা, সত্য সমাগত মিথ্যা বিতাড়িত, আর মিথ্যা বিতাড়িত হওয়ার বস্তুই বটে। এই বলে যখন লাঠি দিয়ে খোঁচা মারতে লাগলেন, এক একটা মূর্তি ধপাস করে পড়ে ভেঙ্গে চুরমার হয়ে যেতে লাগলো। সব মূর্তিগুলো পরিষ্কার করে, মূর্তি থেকে খানায় কাবাকে পাক পবিত্র করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে মক্কার লোকদের সঙ্গে কথা বললেন, আল্লাহর নবী তো মক্কার মূর্তি ভাঙলেন, আর আমার জাতির ধর্মমন্ত্রী আবার মসজিদগুলোকে মূর্তি ঢুকাইতে চায়। ও আমার জাতি, যারা মসজিদগুলোতে মূর্তি ঢুকাতে চায় তারা মুসলমান না মুনাফিক? ভাইরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাতু আসসালামের কাহিনী পড়ুন। ইব্রাহিম আলাইহিস সালাতু আসসালাম প্রথমে দেখলেন যে তার জাতি মূর্তি পূজা করে, একদিকে মূর্তি পূজার দল আর একদিকে মাজার পূজার দল, কয়টা দল এখনো আছে কিনা? একদিকে ক্ষমতাসীনদের কাজ হলো মূর্তি তৈরি করা, আর একদিকে ধর্মীয় লিডারদের কাজ হলো পীর তৈরি করা আর মাজার তৈরি করা, ঠিক কিনা? দুই রকম আছে, মানে একদল হক্কানি পীর আর একদল ভণ্ড পীর, বলেন না এরকম? পায়খানা একটা গন্ধ হলে একটা গন্ধ ছাড়া নাকি? পীর পে শব্দ কি আরবিতে আছে? পে শব্দ আরবিতে আছে? পে শব্দ যেরকম আরবিতে নাই, আরবি ভাষায় পীরও নাই। পে শব্দ আছে ফার্সি ভাষায়, উর্দু ভাষায়, বোঝা গেল পীরদের জন্ম হয়েছে ফার্সি ভাষার দেশে, ইরানে আর ইন্ডিয়াতে, ঠিক কিনা? ও আমার ভাইরা, এখন পর্যন্ত মক্কা মদিনায় কোন পীর নাই। পীর আছে কোথায়? যে দেশে পে আছে, যে দেশে কি আছে? পে আছে। ও আমার ভাইরা, জওহরলাল নেহরু একবার আজমির গেছিল, আজমির গিয়ে দেখে যে মানুষেরা মাজারে সেজদা করে, ফুল দেয়। উনি হাসলেন আর সঙ্গীদেরকে বললেন যে হিন্দু আর মুসলমান ঝগড়া করে ফাও খামাখা। বাত মুঝে সমঝ মে আ গই, হিন্দু আর মুসলিম মে কোই ফরক নেহি হ্যায়, হিন্দু লোক ভি আপনে বড়ো কো পূজা করতে হ্যায় আর মুসলমান ভি, ফরক সিরফ এহি হ্যায় হিন্দু লোক আপনে বড়ো কে মূর্তি বনা কর উপর মে রখ কর পূজা করতে হ্যায় আর মুসলমান লোক আপনে বুজুর্গো কো কবর কে আন্দার রখ কর পূজা করতে হ্যায়। উনি বললেন যে হিন্দু আর মুসলমানদের মধ্যে কোনো পার্থক্য নাই, পার্থক্য একটাই, হিন্দুরাও বড় আল্লাহওয়ালাদের পূজা করে আর মুসলমানরাও বড়দের পূজা করে। হিন্দুরা ওদের আল্লাহওয়ালা বুজুর্গদের মূর্তি তৈরি করে মাটির উপরে রেখে পূজা করে, আর মুসলমানরা ওদের আল্লাহওয়ালা বুজুর্গদেরকে মাটির নিচে কবরের তলে রাইখা পূজা করে। কি আজব লেখা ওখানে, মারাত্মক লেখা আছে। আজমিরে লেখা আছে উর্দুতে, যে আসমান হায় তেরা এ জমিন হায় তেরি মকসুদ মেরা কর দে পুরা এ খাজা আজমিরি, এ আসমান তোমার জমিন তোমার, ও হে বাবা আজমিরি আমার দিলের মকসুদ পূরণ করে দাও তুমি বাবা আজমিরি। জোরে বলেন নাউজুবিল্লাহ। মকসুদ পূরণ করার মালিক কে? না কোনো খাজা বাবা। এখন আজমিরেরটা বললাম, এই দেশে গেছে ভালো নাকি? এদেশে গান গায় না? আল্লাহর ধন রসুলকে দিয়ে আল্লাহ গেছেন খালি হয়ে, রাসুলের ধন খাজাকে দিয়ে রাসুলও গেলেন খালি হয়ে, রাসুলের ধন খাজায় পে লুকিয়েছে আজমিরে, কেউ ফেরে না খালি হাতে খাজারে তোর দরবারে। জোরে বলে নাউজুবিল্লাহ। কেউ ফেরে না খালি হাতে খাজা বাবার দরবার হতে। এদের আবার নাম দেওয়া আছে কারণ আমাল গাউসুল আজম। ও ভাইজান, গাউস মানে হলো ত্রাণ কর্তা, বিপদে উদ্ধার করা, আর আজম মানে হলো সবচেয়ে বড়। তাহলে এবারে গাউসুল আজমের তর্জমা কি হলো? আল গাউসুল আজম মানে হলো সবচেয়ে বড়, বিপদে ত্রাণ কর্তা, উদ্ধার কর্তা। বিপদে উদ্ধার কর্তা কোন খাজা বাবা না, আল্লাহ। ইয়াকা নাবুদু ওয়াইয়াকা নাস্তাঈন, আমরা কেবলমাত্র তোমারই গোলামি করি, তোমার কাছে সাহায্য চাই। আর পীরের মুরিদরা তৈরি করে নিল, খাজা বাবা সাহায্য করতে পারে, বুজুর্গরা সব দেখে। কি সুন্দর কথা! কারো নাম বান্দা নওয়াজ, কারো নাম গরিবে নওয়াজ, কারো নাম জুলফে দারাজ, কারো নাম গেসু দারাজ, খাজা নওয়াজ, এগুলো আছে না? অর্থ জানলে বুঝতে পারতেন, সব ফার্সি। বান্দা নওয়াজ মানে হলো বান্দাকে যে দান করে দাতা। গরিবে নওয়াজ মানে গরিবকে দান করে, গরিবকে দেওয়ার মালিক কে? আল্লাহ। রাব্বুল আলামিন কোরআনুল কারীম পরিষ্কার বলেছেন, ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ। হে নবী, আপনি বিশ্ববাসীকে জানিয়ে দিন, ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার সমস্ত মানুষেরা, আন নাস বললে কেউ বাকি নেই, সব মানুষদেরকে আল্লাহ তাআলা আহ্বান করছেন, ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ, তোমরা সব আল্লাহর দরবারের ফকির, তোমাদের পীর ফকির, মুরিদ ফকির, ইমাম ফকির, মুক্তাদি ফকির, রাজা ফকির, প্রজা ফকির, তোমাদের মাজারওয়ালা ফকির, বাজারওয়ালা ফকির, দরগাওয়ালা ফকির, দুর্গাওয়ালা ফকির, আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ, তোমরা সব আল্লাহর দরবারের ফকির। ফকির কেন বলা হলো? তাফসিরে লেখে দুনিয়ার নিয়ম হলো, দুনিয়ার একজন ফকির আর একজন ফকিরের কাছে কোনো ভিক্ষা চায় না, কারণ জানে আমি যেরকম ফকির ও সেরকম ফকির, কি দেবে? এক ফকির আর এক ফকিরের কাছে ভিক্ষা চায়। আল্লাহ রাব্বুল আলামিন সে কথা জানিয়ে দিলেন, আন্তুমুল ফুকারাউ ইলাল্লাহ, তোমরা সব আল্লাহর দরবারের ফকির, তোমার পীর সাহেব ফকির, মুরিদ ফকির, দরগাওয়ালাও ফকির, দুর্গাওয়ালাও ফকির, মাজারওয়ালাও ফকির, আন্তুমুল ফুকারাউ ইলাল্লাহ, আল্লাহু হুয়াল গনিউল হামিদ, ধনী হচ্ছেন একমাত্র একজন, তিনি কে? আল্লাহ। চাইতে হবে কার কাছে? ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, চাবো কার কাছে? ও আমার ভাইয়েরা, এই লোকগুলো মাজারে গিয়ে সেজদা করে, আপনি একটু মাথা খাটাইয়া চিন্তা করলে দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো বিধান নাজিল করেছেন, নামাজের হুকুম দিয়েছেন, সব নামাজের উপর সেজদা করা ফরজ। জোহরের নামাজ পড়ো, রুকু সেজদা করো, আসর পড়ো, রুকু সেজদা করো, জুমার নামাজ পড়ো, রুকু সেজদা করো, সব নামাজে রুকু সেজদা করা ফরজ করে দিয়েছেন। কিন্তু খবরদার খবরদার, নামাজটা যদি জানাজার নামাজ হয় তুই রুকু করতে পারবি না, সেজদাও করতে পারবি না, ঠিক কিনা? নাকি এই দেশে জানাজার নামাজ রুকু সেজদা করে, কোনটা? ও আমার ভাইয়েরা, জানাজার নামাজ যত বড় বুজুর্গের হোক না কেন, তুই রুকু করতে পারবি না, সেজদাও করতে পারবি না। জানাজার নামাজ যদি আব্দুল কাদের জিলানির হয়, রুকু করতে পারবি না, সেজদাও করতে পারবি না। জানাজার নামাজ যদি নিজামউদ্দিন আউলিয়ার হয়, রুকু করতে পারবি না, সেজদা করতে পারবি না। জানাজার নামাজ যদি মঈনুদ্দিন চিশতির হোক না কেন, রুকু সেজদা করতে পারবি না। জানাজার নামাজ শাহ জালালের হোক না কেন, রুকু সেজদা করতে পারবি না। যত বড় বুজুর্গের হোক, রুকু সেজদা করা যাবে না। কেন করা যাবে না? সব নামাজের রুকু সেজদা আছে, জানাজার নামাজের রুকু সেজদা নাই, কারণটা কি? কারণ ভাই জান একটাই, সব নামাজের সামনে তোর সামনে আর কোন গায়রুল্লাহ নাই, কিন্তু জানাজার নামাজে তোমার সামনে একটা গায়রুল্লাহ আছে, লাশ আছে, কি আছে? এই সময়ে যদি আল্লাহর জন্য রুকু সেজদা করা হয়, ওই পীরের মুরিদরা মাজার পূজারীরা বলবে, এই তো বুজুর্গকে সেজদা করা হইল, তাজিমের সেজদা, কিসের সেজদা? এটা জায়েজ আছে, জায়েজ করছে, কি সুন্দর বই দেখেন না, বইয়ের নাম সিররে হক জামে নূর, লেখছে মাওলানা মুর্শিদানা শাহ সুফি সৈয়দ আহমদ আলী ওরফে হজরত জান শরীফ জা শাহ সুরেশ্বরী পীর সাহেব। এই পীর সাহেব লিখে দিয়েছেন পাঁচ জায়গায় সেজদা করা জায়েজ, কয় জায়গায়? এই বইয়ের 85 নাম্বার পৃষ্ঠা লিখে দিয়েছে, প্রথমে আরবিতে পরে বাংলায়, পাঁচ জায়গায় সেজদা করা জায়েজ, সেজদাকে ভাগ করেছে, একটা হলো তাজিমি সেজদা, আর একটা হলো ইবাদতের সেজদা। ইবাদতের সেজদা আল্লাহর জন্য খাস, আর তাজিমের সেজদা সম্মান সুযোগ সেজদা মাজারে করা যাবে, বাপকে করা যাবে, মেয়ের লোক স্বামীকে করতে পারবে, পীর সাহেবকেও করতে পারবে। আসল উদ্দেশ্য ওইটি। ও আমার ভাইয়েরা, আল্লাহর নবীকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহি, রোম পারস্যের সম্রাটেরা দুনিয়ার বাদশাহ, ওদেরকে ওদের প্রজারা সেজদা করে, আপনি হচ্ছেন দুনিয়া আখেরাত উভয় জগতের বাদশাহ সাইয়েদ সর্দার, আপনি তো সেজদা পাওয়ার উপযুক্ত বেশি, আপনাকে আমরা সেজদা করব কিনা? আল্লাহর নবী কি বলেছিলেন? যে হা করতে পারো নাকি? ও আমার ভাইয়েরা, হাদিসের সব কিতাবগুলো খুলে দেখুন, আল্লাহর নবী পরিষ্কার করে দিলেন আল্লাহ ছাড়া অন্য কারো জন্য সেজদা করা জায়েজ নেই। আল্লাহ ছাড়া অন্য কারো জন্য যদি সেজদা করা জায়েজ হতো, তাহলে আমি মেয়ে লোকদেরকে বলতাম তারা যেন তাদের স্বামীকে সেজদা করে, জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু যেহেতু আমাদের এই শরীয়তে আল্লাহ ছাড়া অন্য কারো সামনে মাথা নত করা যাবে না, অন্য কাউকে সেজদা করা যাবে না, সেই জন্য কোন মেয়ে লোক স্বামীকেও সেজদা করতে পারবে না, আর কোন উম্মতরা আমাকেও সেজদা করতে পারবে না, জোরে বলুন সুবহানাল্লাহ। পরিষ্কার হয়ে গেল, ইসলামের ভিতরে আমাদের এই শরীয়তে আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা জায়েজ নাই, সেজদা করা জায়েজ না, হারাম। এই পীর সাহেব জায়েজ করে দিল, এই কারণে মাজারে সেজদা করে। ও আমার ভাইয়েরা, আপনারা যদি মক্কা মদিনায় গিয়ে থাকেন, দেখেছেন মক্কাতে একটা বড় কবরস্থান আছে, জান্নাতুল মুআল্লা বলে, আসলে মুআল্লা। এই কবরস্থানে আল্লাহর নবীর প্রথমা স্ত্রী আল্লাহর নবীর সমস্ত সন্তানদের মা একটা সন্তান খালি হয়েছিল মারিয়া কিপ্তিয়ার থেকে ইব্রাহিম যার নাম, এছাড়া বাকি সন্তান সবগুলো জন্ম হয়েছিল কার থেকে? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে। ওই খাদিজার কবরটা মক্কাতে আছে, ভাইজান মক্কায় গিয়ে দেখবেন বিশাল কবরস্থান, ওই কবরস্থানে কোনো বিল্ডিং নাই, কোনো মাজার শরীফ নাই, মাজার আবার শরীফ, মাজার নাই, কোন আগরবাতি মোমবাতি নাই, চাদর নাই, খাদিজার কবরে কোনো সাইনবোর্ড লেখাও নাই। আবার আপনি মদিনায় চলে যান, আল্লাহর নবীর কবরের থেকে সামনে বের হলে বিশাল একটা কবরস্থান নজরে পড়বে, জান্নাতুল বাকি যেটাকে বলা হয়, বাকিউল গারকাদ। এই কবরস্থানে আল্লাহর নবীর স্ত্রীদের কবর আছে, আল্লাহর নবীর সন্তানদের কবর আছে। এই কবরস্থানে 10,000 সাহাবায়ে কেরামদের প্রায় কবর রয়েছে। আল্লাহর নবীর পরপর দুইটা মেয়ের জামাতা জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবি ও মুসলমানদের তৃতীয় খলিফা উসমানের কবর রয়েছে। ভাইজান ওইখানে গিয়ে দেখবেন ওইখানে কবরে কোনো মাজার নাই, কোনো চাদর নাই, আগরবাতি মোমবাতি নাই। আপনি আবার মদিনা শরীফের উহুদ পাহাড়ের প্রান্তে চলুন, যেখানে উহুদের যুদ্ধ হয়েছিল, আল্লাহর নবীর দানদান শহীদ হয়েছিল, ওইখানে আল্লাহর নবীর আপন চাচা ইসলামের বীর সৈনিক হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হলেন, তার কবরটা ওইখানে আছে। আর অনেক সাহাবীদের কবর ওখানে আছে। ওবাইজান গিয়ে দেখবেন চতুর্দিকে দেওয়াল দেওয়া ছাড়া ওই কবরে কোনো সাইনবোর্ড নাই, কোনো কোনো বিল্ডিং নাই, কোনো আগরবাতি নাই, মোমবাতি নাই, চাদর নাই। এবার আমি জিজ্ঞেস করতে চাই, সাহাবায়ে কেরামদের মাজারে কবরে মাজার তৈরি করে চাদর দেওয়ার মতো লোকের অভাব আছে? দিচ্ছেন না কি জন্য তাহলে? নাকি আল্লাহ নবীর সাহাবীরা আমাদের মাজারওয়ালা বুজুর্গদের চেয়ে কম বুজুর্গ নাকি? ও আমার ভাইয়েরা, আল্লাহর নবী বুখারি হাদিসে বলেছেন, লাউ আনফাকা আহাদুকুম মিসলা উহুদিন যাহাবান, ও মুসলমান তোমরা যদি এক একজন উহুদ পাহাড় বরাবর স্বর্ণের মালিক হও, আর ওই স্বর্ণ পুরাটা আল্লাহর রাস্তায় দান করে দাও, মা বালাগা আহাদুকুম মুদ্দা আহাদিহিম ওয়ালা নাসিফাহু, আমার সাহাবীরা এক মুঠ পরিমাণ খেজুর বা গম আল্লাহর রাস্তায় দান করে যেই পরিমাণ সওয়াব অর্জন করেছে, তোমরা উহুদ পাহাড় বরাবর স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করে তাদের সমতুল্য সওয়াব অর্জন করতে পারবে না। এই সাহাবায়ে কেরামদের কবরে কোনো চাদর নাই, কোনো আগরবাতি মোমবাতি নাই, কোনো খাজা বাবা গাজা বাবা চট আর জট, এই চটলা আর জটলাওয়ালা নাই। কেন নাই? হাদিস পড়ুন, আল্লাহর নবী পরিষ্কার করে বলেছেন, মৃত্যুর মাত্র 3 দিন আগে বলেছেন, লানাল্লাহুল ইয়াহুদা ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম ওয়া সালিহিহিম মাসাজিদ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা ইহুদি এবং খ্রিস্টানদের প্রতি লানত করুন, তারা তাদের ওলি বুজুর্গেরা যখন মারা যেত মৃত্যুর পরে তাদের কবরগুলোকে সেজদার স্থান বানাতো, ও আমার সাহাবীরা খবরদার খবরদার, আমার মৃত্যুর পরে তোমরা আমার কবরটাকে সেজদার স্থান বানাইবা না, পূজার স্থান বানাইবা না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী নিষেধ করেছেন, লানতের দোয়া করেছেন, বদদোয়া করেছেন, এই কারণে আল্লাহর নবীর কবরে সেজদা করা হচ্ছে না, সাহাবায়ে কেরামদের মাজার তৈরি করে সেজদা করা হচ্ছে না, চাদর দেওয়া হচ্ছে না, আগরবাতি মোমবাতি দেওয়া হচ্ছে না। নতুবা চাদর দেওয়া যদি ভালো কাজ হতো, নবীর সাহাবীদের কবরে, নবীর সন্তানদের কবরে, নবীর স্ত্রীদের কবরে সুতার চাদর নাই, শুধুমাত্র মানুষ তার কলিজা ছিঁড়ে তা দিয়ে সুতা তৈরি করে অথবা চামড়া খুলে তা দিয়ে চাদর তৈরি করে দেওয়ার মতো লক্ষ লক্ষ মুসলমান পৃথিবীতে আছে, ঠিক কিনা? দেখছেন না কি জন্য আল্লাহর নবী লানত করেছেন? কি করেছেন? ও আমার জাতি, আজকে মুসলমান সে মাজার তৈরি করছে, মোমিন সিং থেকে আসলাম আজকে মাজার দেখেন নাই কতগুলো? ও আমার ভাইয়েরা, মানুষের ঘর বাড়ি পাকা না থাকলেও মাজার গুলো পাকা আছে, ঠিক কিনা? লেখা আছে নিজ হাতে টাকা ফেলুন, মানে কবরওয়ালা কবর বসে না খাইয়ে মরতেছে তারা টাকা দাও নাকি? ও আমার ভাইয়েরা, কবরওয়ালার কি টাকা দরকার আছে? টাকা দরকার ওই মাজারের পাশে যে ফকির গুলো আছে ওগো দেয় না, দেয় মাজারওয়ালাকে। ল্যাংরা লুলা আতুর খুরা এদের পেট আছে, এদের টাকা দরকার, এরা যাতে না পায় সেজন্য লেখা আছে নিজ হাতে টাকা ফেলুন। আমার ভাইয়েরা এরকম ভাবে এরা আরো তৈরি করে নিয়েছে, এক এক করে বলতে গেলে অনেক সময় লাগবে। পীর সাহেবরা নিজেদের পীরগিরি পাকা করার জন্য লিখেছে, যার কোনো পীর নেই তার পীর শয়তান, এইটা আবার আরবি তৈরি করেছে, মানলা শাইখাহু ফাশাইখু শয়তান, যার কোনো পীর নেই তার পীর কি, এটা বলে লিখে দিয়েছে এখানে অনেক জায়গায় লিখছে। এরপরে লেখছে এটা একটা বইয়ের নাম ভেদে মারেফাত, মারেফাতের ভেদ। এই বইয়ের ৩৪ পৃষ্ঠা লিখেছে বান্দা অসংখ্য গুনাহ করার ফলে আল্লাহ পাক তাকে কবুল করিতে চান না, পীর সাহেব আল্লাহ পাকের দরবারে অরুণয় বিনয় করিয়া ওই বান্দার জন্য দোয়া করিবেন যাহাতে তিনি কবুল করিয়া নেন, ওই দোয়ার বরকতে আল্লাহ পাক তাকে কবুল করিয়া নেন। আমার ভাইয়েরা পীর সাহেব তো বলল আল্লাহ তাআলা মাফ করতে চান না, পীরে বললে তারপরে মাফ করবে, আর আল্লাহ কি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে স্পষ্ট করে দিয়েছেন সূরা জুমারের ৫৩ নম্বর আয়াতে বলেছেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, হে নবী আপনি আমার ওই সমস্ত বান্দাদেরকে জানিয়ে দিন আসরাফু আলা আনফুসিহিম যারা নিজের উপরে জুলুম করেছে, অত্যাচার করেছে, পাপ করেছে, গুনাহ করতে করতে অসংখ্য গুনাহ করেছে, সীমা লঙ্ঘন করে ফেলেছে, আপনি আমার সেই বান্দাদেরকে জানিয়ে দিন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ও বান্দা যত অন্যায় করো গুনাহ করো তওবা করলে আমি মাফ করে দিব, তোমরা আমার দরবার থেকে নৈরাশ হইও না, ইন্নাল্লাহা ইয়াগফিরুয-যুনুবা জামিয়া, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবেন। ও আমার ভাইয়েরা আল্লাহ তাআলা বললেন যত অন্যায় করো যত পাপ করো তওবা করলে সব গুনাহ ক্ষমা করে দিব, কোন পীরের ভাইয়া দরকার নাই, মাধ্যম দরকার নাই, আমি আল্লাহ ডাইরেক্ট শুনি, আমি আল্লাহ তুমি ডাক দিতে দেরি শুনতে দেরি না, ওয়ানা হানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি বান্দা তোর গর্দানের সারগের চেয়েও কাছে, আমাকে ডাক দিতে দেরি হবে শুনতে দেরি হবে না, ওয়াইদা সালাকা ইবাদি আননি ফাইন্নি করিব, হে নবী আমার বান্দারা যদি আমাকে আমার সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করে ফাইন্নি করিব আমি আল্লাহ বান্দার কাছেই আছি, উজিবু দাওয়াতাদ দাই দাদানি আমাকে যখন বান্দার ডাক দেয় আমি সঙ্গে সঙ্গে ডাকে সাড়া দেই, উজিবু আগে, কি সুন্দর কথা আল্লাহ তাআলা বলছেন উজিবু দাওয়াতাদ দায়ে ইদা দাদানি, আমি ডাকে যে ব্যক্তি আমাকে তার ডাকে সাড়া দেই যখন সে ডাক দেয়, ডাক দেয় পরে সাড়া দেই আগে, সূরা বাকারার ১৮৬ নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দা যখন ডাক দেয় আমি সঙ্গে সঙ্গে ডাকে সাড়া দেই, পীর বলল ভাই আমার দম সারা কাজ হবে না, ও আমার ভাইজান পীর সাহেবটা মানবো না আল্লাহটা মানবো। এই পীরদের আরো অনেক কাহিনী আছে, সেগুলো দেখি শেষ দিকে ইনশাআল্লাহ আবার আলোচনা আসবে। বলতেছিলাম যে বিষয়টা আমাদের সমাজে ইসলামটাকে দুই দল মানুষ ধ্বংস করেছে, কয় দল মানুষ, একদিকে শাসক গোষ্ঠী যারা আল্লাহর বিধানকে পরিবর্তন করে বিকল্প আইন তৈরি করেছে, আর একদিকে একদল যাজক, কারা যাজক, এই শাসক গোষ্ঠীর পাঁচটা গোলাম। আলী রাদিয়াল্লাহু তাআলা তাই সুন্দর করে বলেছেন ওয়াহাল আফসাদাদ দীনা ইল্লাল মুলুকু ওয়াহবারু সুইন ওয়ারহবানুহা, যুগে যুগে আল্লাহর দীনকে ধ্বংস করেছে দুই প্রকার মানুষেরা, এক প্রকার হচ্ছে ক্ষমতাশালী লোকেরা পৃথিবীতে যাদের ক্ষমতা আছে তারা, আর একদিকে হলো একদল আলেম এবং ধর্মীয় আলেমরা যারা আসমানি কিতাবটাকে পরিবর্তন করেছে ওই সেকুলারদের খুশি করার জন্য, ওই ধর্ম নিরপেক্ষ লোকদের খুশি করার জন্য। কোরআনের আয়াত ওই পর্যন্ত পড়ে যেই পর্যন্ত পড়লে কেউ কিছু বলে না, আর যে পর্যন্ত পড়লে সবাই খেপে যাবে ওইটা আর তারা পড়ে না। এই জন্য আমি বলি যে আজকে সারা বিশ্বের মুসলিম জাতির যে দুরবস্থা এর কারণটা কি, সারা দুনিয়াতে আপনি যেদিকে তাকান একটাই চিত্র আমাদের সামনে আসে, তা হচ্ছে মুসলমানদেরকে ধ্বংস করার জন্য গোটা ইহুদি খ্রিস্টান জাতি এক হয়ে গেছে, ঠিক কিনা? ইহুদি হিন্দুদের কাছে যায়, হিন্দু খ্রিস্টানদের সঙ্গে আতাত করে, সবগুলো কাফের মুশরিক ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ ঐক্যবদ্ধ ভাবে মাঠে নেমেছে। কিভাবে মুসলিম জাতিকে পৃথিবীর মানচিত্র থেকে নিশ্চিহ্ন করে দেওয়া যায়? আর সেই জন্য তারা মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস দখল করে রেখেছে, মুসলমানদের বাড়ি ঘর গুলোকে বুলডোজার দিয়ে গুড়িয়ে দিয়েছে, মুসলমান শিশুদেরকে ট্যাঙ্কের গোলা দিয়ে বুকটাকে ঝাঁঝরা করে দিচ্ছে। ইরাকের বুকে হামলা করার পূর্বে অবরোধ দিয়ে 10 লক্ষ শিশুদেরকে হত্যা করলো, এরপরে বোমা হামলা করলো। আফগানিস্তানের মুসলমানদেরকে যুগ যুগ ধরে হত্যা করা হচ্ছে, কাশ্মীরি মুসলমানদেরকে পাখির মতো গুলি করে হত্যা করা হচ্ছে, আরাকানি মুসলমানদেরকে তাড়িয়ে দেওয়া হলো, হত্যা করা হলো। অমুসলমান একদিকে মুসলমানদেরকে অমুসলিমরা ধ্বংস করার জন্য পায় তারা চালাচ্ছে, আর একদিকে মুসলমানদের ইমানি শক্তি শেষ করে দিচ্ছে কারা? এই পীরেরা। পীরদের তরিকা আছে অনেকগুলো, বলতে গেলে এইদিকে আমি চলে গেলে অসুবিধা, অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আছে। যে বিষয়টা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামকে এরকম একটা সমাজে পাঠাইলেন, যেই সমাজের লোকেরা একদিকে শাসক গোষ্ঠী মূর্তি তৈরি করে আর একদিকে যাজক গোষ্ঠী তাদের সহযোগিতা করে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম এই সময় চিন্তা করতে লাগলেন আমার আসলে রবকে, রাতের আকাশে তারকার দিকে তাকিয়ে বললেন, কোরআন বলছে ফালাম্মা রাআ কাওকাবান তালা হাযা রাব্বি, আকাশের তারকা দেখে বলল এটা আমার রব। কিন্তু যখন তারকাগুলো ডুবে গেল তিনি বললেন এই ডুবে যায় যেগুলো আমার রব হতে পারে না। আবার যখন পূর্ণিমার চাঁদ দেখলেন, চাঁদ দেখে বুঝলেন এটা আমার রব, চাঁদ যখন আবার শেষ হয়ে গেল তখন তিনি বুঝতে পারলেন যে চাঁদ আমার রব না। এরপরে যখন ফালাম্মা রাশামসা বাযিগান বাযিগাতান, সূরা নাম 6 নম্বর সূরার 78 নম্বর আয়াত পড়ছি, ফালাম্মা রাশামসা বাযিগাতান, এরপরে যখন দিনের বেলায় সূর্যটাকে দেখলো আলোক উজ্জ্বল সূর্য, কালা হাদা রব্বি হাদা আকবার, বলেন এইটাই তো বড়, এটা বড় রব। ফালাম্মা ফালাত, যখন সূর্যটা ডুবে গেল, কালা ইয়া কওমি ইন্নি বারিউম মিম্মা তুশরিকুন, তোমরা আল্লাহর সঙ্গে যা শরীক করছো আমি এইগুলোর থেকে নিজেকে বারা করলাম, মুক্ত করলাম, সম্পর্ক ছিন্ন করলাম। এবারে তিনি পরিষ্কার করলেন, ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়ামা আনা মিনাল মুশরিকিন, ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া, আমি আমার চেহারা মুতাওয়াজ্জু করলাম কার দিকে? না পীরের দিকে। পীরেরা কেমনে বলে? আমি আমার কলম তওয়াজ্জু করলাম আমার পীর সাহেব কেবলার কলমের দিকে, পীর সাহেব কেবলার কলম তার পীরের দিকে, তার কলম তার পীরের দিকে, হাজার ভাইয়া মাধ্যমে তারপরে আল্লাহর দিকে। আছে না এরকম? ও আমার ভাইয়েরা, ইব্রাহিম আলাইহিস সালাম পরিষ্কার করে দিলেন, ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া, আমি আমার চেহারা মুতাওয়াজ্জু করলাম কার দিকে? লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা, ওই মহান সত্তার দিকে, মহান জাতের দিকে যিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছেন, আমি কেবলমাত্র তার দিকে মুতাওয়াজ্জু হলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষ আল্লাহর দিকে বাদ দিয়ে পীরের দিকে মুতাওয়াজ্জু হয়। আমি বলি যখন তুমি তোমার পীরের দিকে মুতাওয়াজ্জু হইলা, পীর সাহেবের কলম তখন তার বিবি সাহেবার দিকে মুতাওয়াজ্জু, তোমার কলম কই যাইবে? আমি আমার কলম মুতাওয়াজ্জু করলাম পীর সাহেবের দিকে, আর পীর সাহেবের কলম তার স্ত্রীর দিকে, তোমারটা কই যাইবে? তুমি যখন তোমার কলমটা মুতাওয়াজ্জু করলাম পীরের কলমের দিকে, পীর সাহেব তখন পায়খানা শরীফে আছে, তোমার কলম কই যাইবে? ও ভাইজান, এই জন্য পরিষ্কার করা হলো, ইন্নি ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া, নিশ্চয় আমি আমার চেহারা মুতাওয়াজ্জু করলাম কার দিকে? লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা, ওই মহান সত্তার দিকে, মহান জাতের দিকে, মহান আল্লাহর দিকে। লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা, যিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছেন। হানিফান, হানিফান মানে কি? হানিফান মানে হচ্ছে মা এলান জামিউল বুতলান ইলাল হককে, সব বাতিলকে বর্জন করে এক আল্লাহকে গ্রহণ করা। বর্জন আর গ্রহণ, লা ইলাহা মানে বর্জন, ইল্লাল্লাহ মানে গ্রহণ, এইটা যদি না হয় তাহলে মুসলমান হবা না। আমার দেশের মানুষের এই জন্য জিকির করে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ আছে না, ইল্লাল্লাহ জিকির জায়েজ না না জায়েজ তা কিন্তু আমি বয়ান করতেছি না, জায়েজ করা যায় কেমনে খেয়াল করেন, জায়েজ করা যায় কেমনে। প্রথমে কতক্ষণ বললো লা ইলাহা ইল্লাল্লাহ, এইসব বলে শেষে বলে খালি ইল্লাল্লাহ, তার মানে আল্লাহকে বলতেছে আল্লাহ এখন ইল্লাল্লাহ বললো, ওই যে আগে লা ইলাহা বলেছি ওইখান থেকে তুমি লা ইলাহা লাগাইলো। তো এরকম যদি কেউ বলে তাহলে জায়েজ আছে, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে তারপর ইল্লাল্লাহ করলে ওই রকম করলে জায়েজ আছে, আল্লাহকে বলা তুমি এটা লাগাইলো। ও আমার ভাইয়েরা, এইরকম টানা হেচড়া করে জায়েজ করা, আমি জিজ্ঞেস করতে চাই ইল্লাল্লাহর জিকির কোরআনে আছে কিনা, হাদিসে আছে কিনা, আল্লাহর নবী করেছেন কিনা, কোন সাহাবায়ে কেরাম করেছেন কিনা, করেছেন কে দেখাইতে পারবে? পীরদের অজিফার মধ্যে আছে ইল্লাল্লাহ জিকির করে, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। এর কারণটা কি ভালো করে জেনে রাখো, আজকে মনে রাখো মুসলমান, এর কারণ হচ্ছে মক্কার কুফফারদের সঙ্গে ইল্লাল্লাহ নিয়ে গন্ডগোল নাই, শয়তানের সঙ্গে ইল্লাল্লাহ নিয়ে কোনো গন্ডগোল নাই। ইল্লাল্লাহ জিকির শয়তানও করে, মক্কার কাফেররাও করে, আবু জাহেলও করে, আবু লাহাবও করে, কিন্তু গন্ডগোলটা কোন জায়গায়? লা ইলাহা নিয়ে। ইন্নাহুম ইযা ক্বীলা লাহুম লা ইলাহা ইল্লাল্লাহু ইস্তাকবিরুন, লা ইলাহা ইল্লাল্লাহ বললে গন্ডগোল লাগে, এছাড়া কোনো গন্ডগোল নাই। ইল্লাল্লাহ মানে আল্লাহ আছেন, এই কথা ইহুদিরা মানে, খ্রিস্টান মানে, মক্কার আবু জাহেল মানে, আবু লাহাব মানে। দলিল দিতে গেলে অনেক সময় লাগবে, একটু অল্প দলিল দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম বলছেন ওয়ালা ইন সালতাহুম মান খালাকাহুম লা ইয়াকুলুন্না আল্লাহ। হে নবী, আপনি যদি মক্কার কুফফারদেরকে জিজ্ঞাসা করেন, ওয়ালা ইন সালতাহুম ওদেরকে যদি জিজ্ঞাসা করেন, মক্কার আবু জাহেল আবু লাহাবদেরকে জিজ্ঞেস করেন, মান খালাকাহুম কে ওদেরকে সৃষ্টি করেছে, লা ইয়া তারা বলবে সৃষ্টি করেছেন কে? সূরা আনকাবুত যুখরুফের 87 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন ওয়ালা ইন সালতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। হে নবী, আপনি যদি মক্কার কুফফারদেরকে জিজ্ঞাসা করেন, মক্কার আবু জাহেল আবু লাহাবদেরকে জিজ্ঞেস করেন, মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, কে সৃষ্টি করেছে আসমানসমূহ এবং জমিনগুলো কে সৃষ্টি করেছেন? লা ইয়াকুলুন্না খালাকাহুন্নাল আজিজুল আলিম, তাহলে তারা বলবে সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহকে, এক মহাপরাক্রমশালী মহাবিজ্ঞানী আল্লাহ সৃষ্টি করেছেন। এই উত্তর দিবে ওরা, এটা সূরা যুখরুফের 9 নম্বর আয়াত। এ পর্যন্তই না খালি, এবারে যদি মক্কার কুফফারদেরকে জিজ্ঞেস করো, সূরা আনকাবুতের 61 নম্বরে বলা হয়েছে ওয়ালা ইন সালতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়াসাখখারাস শামসা ওয়াল কামার। হে নবী, আপনি যদি মক্কার কুফফারদেরকে জিজ্ঞাসা করেন, আবু জাহেল আবু লাহাবদেরকে জিজ্ঞাসা করেন, মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, কে সৃষ্টি করেছে আসমান এবং জমিন, ওয়াসাখখারাস শামসা ওয়াল কামারা, এবং কে অধীনস্থ করে দিয়েছে, কে তোমাদের সেবায় নিয়োজিত করে দিয়েছেন সূর্য এবং চন্দ্রকে, লা ইয়াকুলুন্না আল্লাহ, তারা বলবে সব করেছেন কে? আল্লাহ। আবু জাহাল আল্লাহ বিশ্বাস করে না? শুধু এ পর্যন্তই নয়, সূরা আনকাবুতের 63 নম্বর আয়াত পড়ুন, আল্লাহ বলছেন ওয়ালা ইন সালতাহুম মান নাযালা মিনাস সামাই মাআন ফাআহইয়া বিহিল আরদা মিন বাদি মাউতিহা লা ইয়াকুলুন্না আল্লাহ। হে নবী, আপনি যদি ওদেরকে জিজ্ঞাসা করেন, আপনি যদি আবু জাহেল আবু লাহাবদেরকে জিজ্ঞাসা করেন, মক্কার কাফেরদেরকে জিজ্ঞাসা করেন, মান নাযালা মিনাস সামাই মাআন, কে আসমান থেকে পানি বর্ষণ করে, ফাহিয়া বিহিল আরদা মিন বাদি মাউতিহা, অতবার সেই পানির মাধ্যমে মৃত্যু জমিনকে শুকিয়ে চৌচির হয়ে যাওয়া জমিনকে আবার তরুতাজা করে ফসল উৎপন্ন করার যোগ্যতা দান করেন কে? লা ইয়াকুলুন্নাল্লাহ, তারা বলবে সব করেন কে? এবারে আরো সহজ দলিল পেশ করি, আমাদের নবীজির আব্বার নাম কি? আমাদের নবীর আব্বার নাম কি? আব্দুল্লাহ মানে কি? আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম। ও ভাইজান, আমাদের নবীর নাম, বাবার নাম যদি আব্দুল্লাহ হয়, তাহলে মক্কার লোকেরা আল্লাহ বিশ্বাস করত কিনা? আল্লাহ বিশ্বাস না করলে আব্দুল্লাহ নাম পাইলো কোথায়? শুধু তাই না, ওই আবু জাহেল যখন আল্লাহর নবীর বিরুদ্ধে যুদ্ধ করতে গেল, খানায় কাবার গিলাফ ধরে আবু জাহেল কানতে লাগলো রব্বে কাবা, আমরা তোমার হাজিদেরকে পানি খাওয়াই, মদ কারখানায় কাবার পুনর্নির্মাণ করেছি, কাবার গিলাফ চড়াই, হাজিদের খেদমত করি, আমাদের মধ্য থেকে একজন লোক বেদিন হয়ে গেছে। কে সে? বেদিন হয়ে গেছে, দিন ত্যাগ করে ফেলেছে, বাপ দাদা ধর্ম ত্যাগ করেছে। ও রব্বে কাবা, আমরা তার সঙ্গে যুদ্ধে যাচ্ছি, তুমি আমাদের সাহায্য করো। এইরকম কাবার গিলাফ ধরে কান্নাকাটি করে আবু জাহেল যুদ্ধে যাচ্ছে। এরপরে ইতিহাসের কিতাব পড়ুন, আল্লাহ নবীর জীবনীর কিতাবগুলো পড়ুন, সিরাতের কিতাব পড়ুন। ওইখানে লেখা আছে, বদরের যুদ্ধের আগের রাতে আবু জাহেল আল্লাহর দরবারে কান্নাকাটি করে বলছে, রব্বে কাবা, কাবার রব, আমরা দুইটা দল যুদ্ধের ময়দানে মুখোমুখি হতে যাচ্ছি, আমরা তোমার ঘর হেফাজত করি, তোমার কবরের খেদমত করি, হাজিদেরকে পানি খাওয়াই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বেদিন হয়ে গেছে, বাপ দাদার ধর্ম ত্যাগ করেছে, এই দুইটা দলের মধ্যে যেই দলটা তোমার কাছে হক, তুমি তাদেরকে সাহায্য করো। কি সুন্দর দোয়া! আল্লাহর নবী ইরশাদ করেন, পরের দিন যখন বদরের যুদ্ধে আবু জাহেল হত্যা করা হলো, 70টা কাফের নিহত হলো, আল্লাহর নবী সেই দিন সাহাবায়ে কিরামদেরকে বললেন, আবু জাহেলের দোয়া কবুল হয়েছে, আল্লাহ তাআলা তার প্রিয় দল নবীর দলকে সাহায্য করেছেন, আর আবু লাহাবের আবু জাহেলের দলটাকে খতম করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ও ভাইরা, আমি বলতেছিলাম আবু জাহেলরাও তো আল্লাহ বিশ্বাস করত। এবারে আসুন, ইহুদি খ্রিস্টানরা আল্লাহ বিশ্বাস করে, কোরআন বলছে, ওয়াকালাতিল ইয়াহুদু ওয়ান নাসারা নাহনু আবনাউল্লাহি ওয়া হিব্বাউহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইহুদি এবং খ্রিস্টানরা বলে, আমরা হচ্ছে আল্লাহর আবনা। আবনা হচ্ছে ইবনুন শব্দের বহুবচন, ইবনুন মানে হচ্ছে পুত্র সন্তান, আর আবনা বহুবচন তার মানে সন্তান আর নাতিপুতি, তার মানে হচ্ছে সূরা মায়দার 18 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ওয়াকাল আমরা হচ্ছে আল্লাহর সন্তান, আল্লাহর নাতিপুতি, ওয়াহিব্বাউহু, এবং আল্লাহর প্রিয় সন্তান, প্রিয় নাতিপুতি, তেজ্য সন্তান না। কি সুন্দর করে বলছে! তো যারা নিজেদেরকে আল্লাহর সন্তান আর নাতিপুতি দাবি করে, আর আল্লাহ বিশ্বাস করে কিনা? আল্লাহ বিশ্বাস না করলে নাতি হইলে কেমনে? শুধু এ পর্যন্তই না, শয়তানেও বিশ্বাস করে আল্লাহ আছে, ইল্লাল্লাহ নিয়ে কোনো গন্ডগোল নাই। এই জন্যই পিসাবরা আমরা ইল্লাল্লাহ জিকির করায়, কারণ শুনুন, গন্ডগোলটা লা ইলাহা নিয়ে। শয়তান যখন জান্নাত থেকে বহিষ্কৃত হলো, তখন প্রার্থনা করেছিল কার কাছে? কি সুন্দর দোয়া শয়তান করলো, ক্বালা রাব্বি ফাআনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন। সূরা হিজর এর 36 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, কালা, শয়তান বলল, রব্বি, হে আমার রব। কি সুন্দর করে ডাকছে! কাকে ডাকছে? না খাজা বাবাকে? আজকে খাজা বাবার মুরিদরা যেমন বলে আল্লাহ খালি হয়ে গেছেন, এই বিশ্বাস শয়তানও করে না, ঠিক কিনা? শয়তানও বিশ্বাস করে, রব্বি ফাআনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দান করো। প্রার্থনা করলো কার কাছে? তাহলে আল্লাহ আছে শয়তানও বিশ্বাস করে কিনা? তাহলে এবারে গন্ডগোলটা কোন জায়গায় শুনে রাখুন, গন্ডগোলটা হলো হানিফান, আগে বর্জন তারপরে গ্রহণ। যখন বলা হলো লা ইলাহা, লা ইলাহা মানে সব বাতিল, সব বাতিল। একটা পুরাতন বিল্ডিং এ রং করতে গেলে যেমন প্রথমে পুরাতন রংটাকে ঘষে মেজে ধুয়ে মুছে সব পরিষ্কার করে তারপরে নতুন রং করা হয়, ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে লা ইলাহা মানে হচ্ছে সব কিছু বাতিল করে দাও, খাজা বাবা, গাজা বাবা, ল্যাংটা বাবা, পীর বাবা, শাসক বাবা, শাসক যাজক, যত সবগুলো উৎখাত করে দাও, লা ইলাহা, কারো কোনো ক্ষমতা নাই, সব ক্ষমতার মালিককে। এই লা ইলাহা বললে গন্ডগোল লেগে যাবে, তখন আর সবাই তোমাকে হাদিয়া তওবা দিবে না, সবাই তোমাকে ভিসা দিবে না, আখিরি মোনাজাত দুইবার করা লাগবে না, ঠিক কিনা? একবার করার লোক খুঁজে পাওয়া যাবে না। আর যদি লা ইলাহার তরজমা করো, কিছুর থেকে কিছু হয় না, সব কিছু আল্লাহর থেকে হয়, দোকানে খাওয়ায় না, চাকরিতে খাওয়ায় না, ব্যবসা বাণিজ্যে খাওয়ায় না, আল্লাহ খাওয়ায়, তাহলে তোমার কেউ কিছু বলবে না, কারণ ওই অংশটা তুমি বাদ দিয়েছ যে অংশটা ওদের সাথে গন্ডগোল লাগে। আর যদি লা ইলাহার মানে হয় লা ইলাহা, কারো কোনো ক্ষমতা নাই, আমি কারো ক্ষমতা মানি না, একমাত্র আল্লাহর ক্ষমতা মানি, তখনই তোমার সংবিধান দাঁড়িয়ে যাবে বিরুদ্ধে। বাংলাদেশের সংবিধানের সাতের এক নম্বরে লেখা আছে, প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ। আর তুমি বলবা না না জনগণের ক্ষমতা মানি না, সকল ক্ষমতার মালিক কে? গন্ডগোল লাগলো কিনা? ও ভাইয়েরা আমার, কোরআনুল করিমের সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াত আল্লাহ পরিষ্কার করে দিয়েছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়রু ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, হে নবী আপনি বিশ্ববাসীকে জানিয়ে দিন, আল্লাহুম্মা মালিকাল মুলক, আল্লাহ তুমি সমস্ত ক্ষমতার মালিক। সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো ক্ষমতার মালিক নাই। তুতিল মুলকা মান তাশাউ, তুমি যাকে ইচ্ছে করো তাকে ক্ষমতা দান করো। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ, আর তুমি যার থেকে ইচ্ছা ক্ষমতা ছিনিয়ে নাও। ওয়া তুইজ্জু মান তাশাউ, আর তুমি যাকে ইচ্ছে করো ইজ্জত দান করো। ওয়া তুযিল্লু মান তাশাউ, তুমি যাকে ইচ্ছে করো জিল্লতি দান করো, অপমান করো। বিয়াদিকাল খায়রু, সমস্ত মঙ্গলের চাবিকাঠি তোমার হাতে। আল্লাহ খালি হয়ে যায় সব চাবি কার হাতে? ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহার মানে হলো আমি কারো ক্ষমতা মানি না। লা ইলাহার মানে হলো এবার আমি ক্ষমতা যখন আল্লাহর আইন মানবো কার? কিন্তু সংবিধানের দুই নাম্বার সাতের দুই পরিষ্কার লেখা আছে, এই সংবিধানের অভিপ্রায়, জনগণের অভিপ্রায়ে এই সংবিধান দেশের সর্বোচ্চ আইন বলে বিবেচিত হবে। অন্য অন্য আইনের যতখানি এইটার সাথে অসামঞ্জস্যশীল, ওই আইনের ততখানি বাতিল বলে গণ্য হবে। এই কারণে কোরআনুল করিমের যেই সমস্ত আইনগুলো আল্লাহর আইনগুলো ওদের সংবিধানের সাথে সাংঘর্ষিক, সেইগুলোকে ওরা বাতিল করেছে। চোরের হাত কাটার আইন সংঘর্ষিক বাতিল করে দিয়েছে, জেনাব্যবিচার আইনকে বাতিল করে দিয়েছে, মদের আইনকে বাতিল করে দিয়েছে, সুদের আইনকে বাতিল করে দিয়েছে। ও মুসলমান জাতি, লা ইলাহার মানে হলো আমি মুসলিম, আমি আল্লাহর হুকুমের কাছে আত্মসমর্পণ করেছি, আমার সংবিধান হচ্ছে কোরআন এবং সুন্নাহ, আমি কোরআনের বাইরে কোন আইন মানি না। এই কোরআনের সঙ্গে যে আইনের যতখানি সাংঘর্ষিক রয়েছে ওই আইনের ততখানি আমি বাতিল করে দিলাম, ঠিক কিনা? এই কথা বললে গন্ডগোল লাগবে কিনা? লা ইলাহা মানে হচ্ছে আমি কারো এবা হুকুম মানবো না, কারো আইন মানবো না, আইন মানবো কার? লা ইলাহার মানে হচ্ছে সব বাতিল, কারো হুকুম চলবে না, কারো বিধান চলবে না, কোন খাজা বাবার আইন চলবে না, গাদা বাবার আইন চলবে না, ল্যাংটা বাবার হুকুম চলবে না, সব ক্ষেত্রে হুকুম চলবে কার? আমি মসজিদে নামাজ পড়বো যার কোরআন দিয়ে, সমাজে কি চলবে? এই কোরআন যেরকম একটা আইনের কিতাব তা কি জানে দেশের মানুষ? এই দেশের মানুষ মনে করে কোরআনটা নাজিল হয়েছে মুর্দার খাওয়ার জন্য, এই জন্য যখনই কোনো মানুষ মারা যায় সঙ্গে সঙ্গে কয়েকজন মৌলবী সাহেব ডাকে কোরআন খতম পড়াবার জন্য, এরপরে আবার তিন দিন পরে আর একটা বড় খাওন দেয়, এরপরে 40 আর খাওন দেয়, ঠিক কিনা? ও আমার ভাইয়েরা, আল্লাহর কসম করে বলি, হাদিসগুলো তালাশ করো, আল্লাহর নবীর জীবদ্দশায় একমাত্র আল্লাহর নবীর মেয়ে ফাতেমা ছাড়া বাকি সব সন্তানগুলো মরে গেল। আল্লাহর নবী তার সন্তানদের জন্য একটা পয়সার বিনিময়ে খতমের ব্যবস্থা করেছিল কিনা? করেছিল? তিন দিন মিলাদ করেছিল কিনা? 40 করেছিল কিনা? যদি কোরআন হাদিসে থাকে ভাইজান আমিও তওবা করব, তুমিও তওবা করবা, একসাথে করবো, কোনো অসুবিধা নাই, আমারও তো খাওয়ানোর দরকার আছে, ভালো খাইতে পারবো। আর যদি না থাকে তাহলে ভাইজান ইসলামে যেটা নাই, এবাদত নাই, এইরকম এবাদত তৈরি করার নাম হচ্ছে বেদাত। এর নাম কি? এই জন্য তাফসিরে মারফুল কোরআনের 35 নম্বর পৃষ্ঠায় সূরা বাকারার 41 নম্বর আয়াতে তাফসিরে লিখেছে, সুন্দর শিরোনাম দেওয়া আছে, মৃত্যু ব্যক্তির ঈসা আলাইহিস সালামের উদ্দেশ্যে পারিশ্রমিকের বিনিময়ে কোরআন খতম পড়ানো, দোয়া পড়ানো, অজিফা পড়ানো সম্পূর্ণ হারাম। যে পড়ে সেও কোনো সওয়াব পায় না, যে পড়ায় সেও কোনো সওয়াব পায় না, বরং উল্টা বিদআত করার জন্য গুনাহগার হয়। ও আমার ভাইয়েরা, আল্লাহর নবীর মৃত্যুর পরে সাহাবায়ে কেরাম তিন দিনে মিলাদ দিয়েছিল না, চল্লিশে মিলাদ করেছিল, মৃত্যু বার্ষিকী করেছিল, এইগুলো মানুষ তৈরি করেছেন। কিসের জন্য তৈরি করলো? নিজেদের খাওয়ানোর জন্য তৈরি করেছে। আমি এজন্য বলে থাকি, কেউ রাগ করবেন না ভাইজান, সব আলেমদেরকে বলছি না, যারা এই বেদাত গুলো করে না আমি তাদেরকে মাথায় রাখি, কিন্তু যারা আল্লাহর কোরআনকে বিক্রি করে খায়, আল্লাহর কোরআনকে যারা খতম করার জন্য নির্ধারণ করে নিয়েছে, ওই আলেমদের সম্পর্কে আল্লাহর নবী লানত করেছেন। আল্লাহর নবী বলেছেন, তাআবাযু বিল্লাহি মিন জুব্বিল হুজন, মিশকাত শরীফ কিতাবুল ইলমের শেষ দিকের হাদিস, আনা আলী আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সাহাবায়ে কেরামদেরকে, ও সাহাবারা, তোমরা আল্লাহর কাছে জুব্বুল হুজুনের থেকে পানা চাও। কিসের থেকে? সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, আমা জুব্বুল হুজুন ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, জুব্বুল হুজুন জিনিসটা কি, কি জিনিসটা এমন? আল্লাহর নবী বললেন, ওয়াদিন ফি জাহান্নাম, জুব্বুল হুজুন হচ্ছে জাহান্নামের একটা গর্ত, জাহান্নামের একটা মারাত্মক গর্ত, ইয়াতাআফাযু মিনহু জাহান্নামু কুল্লা ইয়াউমিন আরবা মিয়ামারাতিন, যেই জাহান্নামের থেকে অন্য জাহান্নাম গুলো চারশো বার আল্লাহর কাছে পানা চায়। কয়শো বার? এত মারাত্মক জাহান্নাম, এত ভয়াবহ জাহান্নাম, যেই জাহান্নামের ভয়তে অন্য জাহান্নাম গুলো আল্লাহর কাছে প্রতিদিন চারশো বার পানা চায়। এবারে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, অমাইয়াদুখুলহা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, ওই মারাত্মক জাহান্নামে, ভয়াবহ জাহান্নামে কে প্রবেশ করবে? আবু জাহেল, আবুল হাবরা, ফেরাউন, হামানরা? কয়, না না, এরা কেউ না, এই জাহান্নামে প্রবেশ করবে কারা শুনে রেখো, আল কুররাউল মুরাউনা বিআমালিহিম, ওই সমস্ত আলেমরা, কারি সাহেবরা, যারা কোরআন পড়ে, আল্লাহর কালাম পড়ে মানুষকে খুশি করাবার জন্য, দুনিয়ার পয়সা কামাবার জন্য। অফি রিওয়ায়াতিন ক্বালা আল উলামা আল্লাযিনা ইয়াজুরুনাল উমারা, ওই সমস্ত আলেমরা ওই মারাত্মক জাহান্নামে জ্বলবে, যেই আলেমরা শাসক গোষ্ঠীকে খুশি করার জন্য, দুনিয়াদারদের খুশি করার জন্য, দুনিয়ার সামান্য পয়সার জন্য আল্লাহর কালামকে বিক্রি করে দিয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য মনে রাখতে হবে, যারা এই খতম গুলো তৈরি করেছ, আল্লাহর নবী এই খতম করেন নাই, সাহাবায়ে কেরামরা এই খতম চালু করেন নাই। ও ভাইজান, আমি বলি, এজন্য বলে থাকি, একটা নাপিত যখন শুনে তার এলাকায় একটা শিশু জন্মগ্রহণ করেছে, খুব খুশি, ঠিক কিনা? কেন খুশি জানেন? আদরের নতুন পুত্র হয়েছে, মাথাটা কামাইলে কি বিশ টাকা পঁচিশ টাকা দিবে না পাঁচশো টাকা দিবে? পাঁচশো এক হাজার টাকার লাল নোটটা দিবে। নাপিত খুশি হল যখন জানতে পারলো তার এলাকায় একটা শিশু জন্মগ্রহণ করেছে। ও ভাইজান, এর বিপরীতে আপনার মহল্লার মোল্লা সাহেব খুশি হয় কখন তখন জানেন? যখন শুনে মাইকে একজন লোক মারা গেছে, একজন লোক মারা গেছে, এই খবর শুনলে খুশি হয়। কেন খুশি হয় জানেন? খুশি হয় যে এখনই তো খতমের দাওয়াত আসবে, এরপরে তিন দিন আর একটা খতম পাওয়া যাবে, এরপরে চল্লিশ আর খতম পাওয়া যাবে, এরপরে মৃত্যুবার্ষিকী তো স্থায়ী হয়ে গেল, সারা জীবন খাওয়া যাবে। ও ভাইয়েরা, আজকে এই বেদাতীরা বলে কি, অসুবিধা কি গরিবদের খাওয়াই? এই বেটা, গরিবদেরকে খাওয়াইলে গোপনে টাকা দিয়ে আসতো, অসুবিধা কি? তা দেয় নাকি? তা দেবে না। গরিব যদি পাঁচ টাকা চায় তাও দেবে না। এগুলো রসম রেওয়াজ, জেনে রাখবেন। এই বেদাতীরা বলে কি, কয়, দেখেন সব বেদাত খারাপ না, বেদাত দুই রকম, বেদাতে হাসানা, বেদাতে সাইয়া, বলেন এরকম? ও ভাইয়েরা, এরা আবার উদাহরণ দেয়, আল্লাহ নবীর যুগে মাইক ছিল না, মোবাইল ছিল না, ঘড়ি ছিল না, প্লেন ছিল না, আপনারা এগুলো ব্যবহার করেন কেন? কি পণ্ডিত, খুব ভালো করে বুঝেন, আজকে বুঝে নেন। বেদাত কাকে বলে? বেদাত হচ্ছে সওয়াবের উদ্দেশ্যে, এবাদতের নিয়তে নতুন কোন এবাদত তৈরি করা, এটার নাম কি? আর যেটা সবের উদ্দেশ্যে এবাদত আকারে তৈরি করা হয় না, ওটাকে বেদাত বলে না, ঠিক কিনা? মাইক আমরা ব্যবহার করি কি এবাদত মনে করে? না। মোবাইল ব্যবহার করি এবাদত মনে করে? না। তাহলে এগুলো বেদাত না। বেদাত হচ্ছে ইসলামের ভিতরে এমন কোন এবাদত তৈরি করা, যে এবাদতটা আল্লাহ তাআলা কোরআনে দেন নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন নাই, এমন জিনিসকে নতুন করে তৈরি করার নাম কি? অথবা একটা জিনিস আছে, ওটার জন্য নির্দিষ্ট কোন নিয়ম আল্লাহ রসুল বাতলান নাই, ওটার জন্য নির্দিষ্ট নিয়ম তৈরি করে, এটা একটা বেদাত। যেমন জিকির করবেন, জিকির উঠতে বসতে চলতে ফেরতে করা যাবে, মুমিনদের সিফাত এটা। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা ওয়া কুউদা ওয়া আলা জুনুবিহিম, মুমিন তো তারা যারা চলতে ফেরতে উঠতে বসতে সব অবস্থায় সর্বঅবস্থায় আল্লাহর জিকির করে, ওয়া তাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, এবং তারা আসমান জমিনের সৃষ্টি নিয়ে তারা আল্লাহর কুদরত নিয়ে গবেষণা করে, তা জিকির তো করা যাবে। এখন জিকিরের জন্য কাইফিয়ত বানাইলো, চিশতিয়া তরিকার জিকির, কাদরিয়া তরিকার জিকির, নকশাবন্দি আর জিকির, আর কত তরিকা, তরিকা বাবা একটা দুইটা না, 126 তরিকা। কয় তরিকা? এই যে লিখে দিয়েছে, আমার প্রিয় বন্ধুগণ জানিয়ে রাখিবেন, দোজকের আযাবের পথ বন্ধ করিয়া বেহেশতে যাইবার জন্য কিতাবে 126 তরিকা বয়ান করিয়াছে, তার মধ্যে চিশতিয়া সাবরিয়ার তরিকা একেবারে শর্টকাট, একেবারে শর্টকাট সোজা। ও আমার ভাইরা, জিকির করবো আল্লাহর জন্য আল্লাহ রসুলের তরিকা অনুযায়ী না চিশতিয়া তরিকা অনুযায়ী? এই তরিকা গুলো মানুষ তৈরি করেছে, দেখ এখন আমি এই বয়ান করতেছি না, বয়ান করতেছিলাম বেদাত। বেদাত মানে হচ্ছে যেগুলো সওয়াবের জন্য তৈরি করা হয় একেবারে নতুন আকারে, অথবা একটা আছে তার পদ্ধতি আলাদা করা হয়। দুরুদ তো আছে, দুরুদ শরীফ আছে, কোরআনে নির্দেশ করা আছে, ওই বেদাতিরা বলে কি, ইন্না আল্লাহ ওয়া মালায়েকাতাহু ইউসাল্লুনা আলান নাবী, কে আল্লাহ মিলাদ পড়ে, ফেরেশতারা মিলাদ পড়ে, কি বুঝাইলো? ও আমার ভাইয়েরা, কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন, ইন্না আল্লাহ ওয়া মালায়েকাতাহু ইউসাল্লুনা আলান নাবী, সালাত করতে বলেছেন, সালাম পড়তে বলেছেন, সেই সালাত এবং সালাম আল্লাহর নবী শিক্ষা দেন নাই কেন পড়তে হবে? নামাজে আমরা দুরূদ শরীফ পড়ি না, দাঁড়াইবেন না বসে পড়ি, আমরা বসে বসে পড়ি, কি সুন্দর পড়ি। আর এইটাকে বাদ দিয়ে এখন মিলাদ তৈরি করলো, দাঁড়াইয়া পড়তে বিয়া নবী সালাম আলাইকা। ও আমার ভাইয়েরা, এইরকম ভাবে কোন ইবাদত তৈরি করার নাম কি? বেদাত। আর এই বেদাত জায়েজ না হারাম? মনে করুন আমরা জোহরের নামাজ ফরজ কয় রাকাত পড়ি, আসর কয় রাকাত, এশা কয় রাকাত, মাঝখানে মাগরিব কয় রাকাত? এখন যদি আজকে আমি বলি আজকের থেকে মাগরিবের নামাজ 4 রাকাত পড়বেন, ভালো করে উজু করে, লাগলে গোসল করে নেবেন, এরপরে খুশু খুজুর সাথে রুকু লম্ব করবেন, সেজদা লম্ব করবেন, এইরকম 1 রাকাত বাড়াইয়া পড়বেন, আপনারা পড়বেন না বাদ দিবেন কোনটা? কেন বাদ দিবেন? কারণ আল্লাহর নবী এইটা চালু করেন নাই, আল্লাহ তাআলা এরকম নির্দেশ করেন নাই। ও আমার ভাইয়েরা, এইটা যেরকম পরিষ্কার তুমি বুঝতে পেরেছ, ঠিক এরকম বুঝতে হবে আল্লাহর নবী যে ইবাদত চালু করে যান নাই, আল্লাহর নবীর সাহাবীরা যে ইবাদত করেন নাই, ওই রকম ইবাদত তৈরি করার নাম কি? জেনে রাখবেন, আল্লাহর নবী ইরশাদ করেছেন, মাবতাদা কওমুন বিদআতান ইল্লা রাফা আল্লাহ মিনহু সুন্নাতান, যখন কোন বেদাত কোন জায়গায় ঢুকে ওইখান থেকে ওই পরিমাণ সুন্নাত উঠে যায়, ওই পরিমাণ সুন্নাত। উদাহরণ দিই একটা, মনে করুন আমরা ফরজ নামাজের পরে মোনাজাত করে নাই দেশে, আল্লাহুম্মা আমিন রব্বানা জালামনা, করে কিনা? অনেক জায়গায় করে, এর আগে করে না বলে, ঠিক আছে এই সমাজে করে না, যাই অনেক জায়গায় করে। ও আমার ভাইয়েরা, এই যে মোনাজাতটা করলো, এখানে আসলে সুন্নাত ছিল কি? হাদিস গুলো পড়বেন, আল্লাহর নবী বলেছেন সালাম ফিরানোর মাধ্যমে নামাজ শেষ হয়ে গেল, তাহরিমুহা আত-তাকবীরু ওয়া তাহলিলুহা আত-তাসলিমু, তাকবীরে তাহরিমে দিয়ে নামাজ শুরু হলো, সালাম দিয়ে নামাজ শেষ হয়ে গেল, সালামের পরে বুখারীর রওয়ায়েত আসছে আমরা আল্লাহর নবীর নামাজ শেষ হয়েছে এটা জানতাম বিত-তাকবীর, তাকবীর দ্বারা, তার মানে একবার আল্লাহু আকবার বলবেন, এরপরে তিনবার বলতেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এরপরে দোয়া করতেন আল্লাহুম্মা আনতাস সালাম আমিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরামি, এতটুকু আবার এখানে বাড়ায়, আবার হাইয়্যানা রাব্বানা বিস সালাম ওয়া আদখিলনা দারাকা দারাস সালাম, তৈরি করেছে। ও আমার ভাইয়েরা, এরপর আরো দোয়া আছে, আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইতা ওয়া লা মুতিআ লিমা মানাতা ওয়া লা ইয়ানফাউ যাল জাদ্দ মিনকাল জাদ্দ। আরো দোয়া আছে, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এরপরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, শেষে গিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ আকবার। ও আমার ভাইরা, এরপরে শুধু এ পর্যন্ত না, আল্লাহর নবী বলেছেন আল্লাহর নবীর সুন্নাহ হচ্ছে নামাজের পরে প্রত্যেক নামাজের পরে একবার সূরায়ে নাস, একবার সূরায়ে ফালাক, একবার সূরায়ে কুল হুয়াল্লাহ, একবার আয়াতুল কুরসি, আর মাগরিবের পরে আর ফজরের পরে তিনবার করে সূরায়ে নাস, ফালাক, ইখলাস পড়ো। এইগুলো কার শেখানো সুন্নাত? আল্লাহর নবীর সুন্নাত ছিল এইগুলো নামাজের পরে। এইখানে এই সুন্নাত গুলো বাদ দিয়ে মানুষের একটা মোনাজাত তৈরি করে দিল। এই মোনাজাতটা যখন করা হলো তখন ওই দোয়াগুলো অটোমেটিক বাদ পড়ে গেল, মোনাজাত চলে আসলো, দোয়া বাদ পড়ে গেল, নবীর সুন্নাত বাদ পড়ে গেল, বেদাত তৈরি হয়ে গেল। ও আমার ভাইয়েরা, আমার ভাইয়েরা ভালো করে বোঝার চেষ্টা করুন, আল্লাহর নবী যখন মক্কায় বিদায় হজের ভাষণ দিচ্ছিলেন, এক পর্যায়ে আল্লাহর নবী বললেন, আমার সাহাবীরা শুনো, আমাকে আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছিলেন এই কোরআন প্রচার করা। কোরআন বলছে, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মিন রাব্বিকা। হে রাসূল, আপনি আপনার রবের পক্ষ থেকে আপনার প্রতি যা নাজিল করা হয়েছে সেগুলো তাবলীগ করুন। তাবলীগ তো করতে হবে, ঠিক কিনা? তাবলীগ করা ফরজ। তাবলীগ করা কি? কিন্তু কিসের তাবলীগ? ও ভাইরা, আল্লাহ বলে দিয়েছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ, তাবলীগ করো। তাবলীগ মানে পৌঁছিয়ে দাও, কি করো? বাল্লাগ আইয়ু বাল্লিগ, তাবলীগ মানে পৌঁছাইয়া দাও। কি পৌঁছাইয়া দিব? খাজা বাবার কাহিনী, গাজা বাবার কাহিনী, ফাজাইল আমল নামক একটা কিতাব আছে আমাদের দেশে, সবুজ কালারের কভার, প্রত্যেকটা মসজিদের মেহরাবের ভিতরে থাকে এটা। ও আমার ভাইরা, এখানে নাই, বাংলাদেশ তালাশে সব জায়গায় আছে। এই বইটার মধ্যে প্রথমে লেখছে কোরআনের কিছু আয়াত, তাও আয়াতের অর্থ বিক্রয় করে বিকৃত করে দিয়েছে। এরপরে কিছু আছে সহি হাদিস, অর্থ পরিবর্তন। এরপরে কেবল জাল হাদিস, আল হাদিস আর কি, জাল হাদিস। এরপরে আছে কাহিনী, এই কাহিনী, সেই কাহিনী, আর কি কাহিনী! ওই কাহিনী পড়লে মুসলমানদের আর কিনা ইবাদত লাগেও না। এই নাম হলো ফাজাইল তাবলীগ। ও আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে তাবলীগ করতে বলেছেন, তবে জেনে রাখবেন সেই তাবলীগ কি তাবলীগ। কোরআনে পরিষ্কার বলছে, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা। সূরায়ে মায়েদা 67 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার বলেছেন, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল, বাল্লিগ, বাল্লিগ মানে পৌঁছাইয়া দাও, তাবলীগ করো, পৌঁছাও। কি পৌঁছাইবা? মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা, তোমার রবের পক্ষ থেকে তোমার প্রতি যা নাযিল করা হয়েছে ওইটাই পৌঁছাইবা। মন গড়া কোন কাহিনী পৌঁছাইতে পারবা না, কোন কিস্সা কাহিনী, কোন স্বপ্ন, বুজুর্গের স্বপ্ন, বুজুর্গের কাহিনী, এই সব পৌঁছাইতে পারবা না। মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা, ওইটাই করতে হবে। ওয়াইল্লাম তাফাল, আর যদি তা না করে অন্য উল্টো পাল্টা করো, ফামা বাল্লাগতা রিসালাতাহু, তাহলে মনে করতে হবে তুমি আল্লাহর দেওয়া রিসালাতে দায়িত্ব পৌঁছায় নাই। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, কোরআনের কথা পৌঁছাতে গেলে, আল্লাহর বাণী পৌঁছাতে গেলে বিপদ আসবে। ও মুসলমান, যেই তাবলীগ প্রচলিত আছে এটা করলে কোনো বিপদ নাই, বুঝতে হবে। যেই তাবলীগে বিপদ নাই ওই তাবলীগ নবীর তাবলীগ না, ঠিক কিনা? আল্লাহর নবীকে আল্লাহ বলছেন, তাবলীগ করার সঙ্গে সঙ্গে বলছেন, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহ তাআলা আপনাকে মানুষের ক্ষতির থেকে, মানুষের হামলা থেকে, মানুষের চক্রান্ত থেকে রক্ষা করবেন। কেন রক্ষা করার প্রশ্ন আছে? প্রশ্ন আসে এই জন্য, কারণ যখনই আপনি আল্লাহর দিনের তাবলীগ করতে যাবেন তখন ওই তাবলীগে বাধা আসবে, ঠিক কিনা? আল্লাহর নবী যেদিন, আল্লাহর নবী যেদিন লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিলেন, একটু আগে সব মুশকার কাফেররা বলল আপনি ভালো মানুষ। আল্লাহর নবী সেদিন গোপনে 3 বছর পর্যন্ত লা ইলাহার দাওয়াত দিয়েছেন। এরপরে আল্লাহ তাআলা বললেন, ফাসদা বিমা তুমার, হে নবী, আপনাকে আল্লাহর পক্ষ থেকে যা আদেশ করা হয়েছে আপনি স্পষ্টভাবে তা বলুন। এই আয়াত নাযিল হওয়ার পরে আল্লাহর নবী সকালবেলা উঠে সাফা পাহাড়ে চড়লেন, মক্কার নিয়ম অনুযায়ী সকালবেলা ডাক দিলেন ইয়া সাবাহা, সব নেতারা জড়ো হয়ে গেল। এবারে মক্কার সব নেতারা এসে গেল, আল্লাহর নবী জিজ্ঞেস করলো, ও মক্কার নেতারা, আমি যদি আজকে তোমাদেরকে বলি এই পাহাড়ের অপর প্রান্তে তোমাদের শত্রু বাহিনী উৎপেতে বসে আছে, তোমরা আমার কথা বিশ্বাস করবে কিনা? সব নেতারা বলল, অবশ্যই বিশ্বাস করব, কারণ মা জাররাবনাকা ইল্লা সাদিকান, আমরা আপনাকে সত্যবাদী পেয়েছি, মিথ্যা আপনাদের শুনি নাই। এবারে আল্লাহর নবী বললেন, ও মক্কার নেতারা, ও আমার কুরাইশ বংশের নেতারা, লাউ কুলতুম কালিমাতান ওয়াহিদাতান, আজকে যদি তোমরা একটা কালিমা একটা কথা বিশ্বাস করতে পারো, তামলিকুনা বিহাল আরব, ওই একটা কথা মানার কারণে তোমরা গোটা আরব দেশের মালিক বনে যাবে, ওয়াতাদিনু লাকুমুল আজম আও তুআদ্দিল জিজিয়াতু বিহা, আর অন্য আরব দেশ ছাড়া অন্য যত দেশ আছে সব দেশের মানুষেরা তোমাদের ধর্ম গ্রহণ করবে, আর যারা ধর্ম গ্রহণ করবে না ওরা তোমাদের বর্ষতা স্বীকার করবে, জিজিয়া কর দিয়ে থাকবে। কয়টা কথা মানতে হবে? নেতারা খুব খুশি, একটা কথা মানলে গোটা আরবের মালিক হয়ে যাব, গোটা দুনিয়ার মানুষ আমাদের নেতৃত্ব মেনে নিবে, অসুবিধা কি, বলো তাড়াতাড়ি। এবারে শুনুন, সেই একটা কথা বলার সঙ্গে সঙ্গে কি হচ্ছে, আল্লাহর নবী এবারে বললেন, ইয়া আইয়ুহান নাস, ও দুনিয়ার মানুষেরা, গোটা পৃথিবী মানুষকে, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষকে আল্লাহ নবী ডাক দিলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা সেই একটা কথা বলো, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা বলার সঙ্গে সঙ্গে আবু জাহেল বুঝতে পেরেছে, আবুল হাব বুঝতে পেরেছে, যেটা তুমি বুঝতে পারো নাই, সঙ্গে সঙ্গে আবুল হাবরা প্রতিবাদ করলো। আবুল হাব দাঁড়িয়ে বলল, তাব্বাল্লাকা সায়রা লিয়াউম, তোমার গোটা জীবন ধ্বংস হোক, আলি হাদা জামাতানা, তুমি আমাদেরকে এজন্য জড়ো করেছ, আমরা মনে করেছিলাম কোন শত্রুর হামলা হবে, কোন যুদ্ধ হবে, সেজন্য জড়ো করেছ, আর তুমি আমাদের জড়ো করেছ এই লা ইলাহা ইল্লাল্লাহ বলার জন্য। আর সঙ্গে সঙ্গে বুঝতে পারল তারা, লা ইলাহা মানে সব বাতিল হয়ে গেছে, কোরআন বলছে আইন্না লা তারিকু আলিহাতিনা লিশাইরিম মাজনুন, আমরা কি আমাদের আলিহাদেরকে, 360 দেবদেবীকে, আমাদের খাদা বাবাদেরকে, গাদা বাবাদেরকে, পীর বাবাদেরকে সবকে ছেড়ে দিতে হবে একজন পাগল কবির কথায়? কয়টা গালি? দুই গালি, একসাথে দুই গালি। আমার একটা বই আছে কিতাবুল ঈমান, আমি সেখানে লিখে দিয়েছি একসাথে দুই গালি, বইটা তাদের কাছে আছে দেখে নেবেন, একসাথে দুই গালি। একটু আগে যে ছিল সবচেয়ে ভালো মানুষ, এখন হয়ে গেল পাগল কবি। কোরআন বলছে আইন্না লা তারিকু আলিহাতিনা লিশাইরিম মাজনুন, আমরা কি আমাদের এক এত দেবদেবী এত আল্লাহদেরকে এক আল্লাহ কেন্দ্রিক করে ফেলবো? কোরআনুল করিম সূরা আল সাফাত এই সূরার 37 নম্বর আয়াত থেকে পড়ছি। ওরা ভালো করে বুঝতে পারলো, ইন্নাহুম ইযা ক্বীলা লাহুম লা ইলাহা ইল্লাল্লাহ ইস্তাকবিরুন, যখন বলা হলো লা ইলাহা ইল্লাল্লাহ সঙ্গে সঙ্গে ওরা খেপে গেল। আল্লাহ বলছেন সূরা সাফাতের 34 নম্বর আয়াত 35 সব আয়াত দেখেন, আছে পরিষ্কার, বুঝতে পেরেছে কিনা? ওরা বুঝতে পেরেছে, আল্লাহর নবী তো বলেন নাই তোমাদের দেব দেবী ছাড়তে হবে, বলছেন নাকি? ওরা পাইলো কই যে আমরা আমাদের ছাড়তে হবে? ওরা ভালো করে বুঝতে পেরেছে, লা ইলাহার মানে হচ্ছে সব বর্জন করতে, বাতিল করতে হবে। সেই জন্যই বলেছিলাম লা ইলাহা বাদ দিয়ে খালি ইল্লাল্লাহ জিকির করে, কারণ গন্ডগোলটা কোন জায়গায়? লা ইলাহা আগে বাতিল, সব বাতিল করে এক আল্লাহ কেন্দ্রিক করতে হবে, এইখানে গন্ডগোল, নতুবা আল্লাহ আছে এইটা নিয়ে খালি গন্ডগোল, না ঠিক কিনা? ও আমার ভাইয়েরা, আবুল আহাব খেপে গেল, আবু জাহেল খেপে গেল, এখনো যারা লা ইলাহা ইল্লাল্লাহর কথা বলবে তাদের উপরে খেপে যাবে কিনা? আজকে যদি সত্যিকার অর্থে ওই বিশাল ইস্তেমার থেকে বলা হতো এই বাংলার জমিনে আল্লাহর বিধান ছাড়া অন্য কারো বিধান চলবে না, কোন সমাজতন্ত্র চলবে না, গণতন্ত্র চলবে না, ধর্ম নিরপেক্ষতা চলবে না, আমি মুসলিম, ইসলাম আমার ধর্ম, আমার দিন, এটা ছাড়া অন্য কোন ধর্ম চলবে না, তখন কি এই ইস্তেমার ময়দানে র‍্যাব পুলিশ দিয়ে পাহারা দিবে না গ্রেফতার করবে? কোনটা? ময়দান খালি হয়ে যাবে। আমার ভাইয়েরা, মিশরের একজন বড় আলেম ছিলেন সাইয়েদ কুতুব রহমাতুল্লাহ আলাই, তার তাফসির কিতাব আছে, তাফসির ফি জিলালিল কোরআন, ওনার লেখা কিতাব। ওনার আরেকটা বই আছে মা আলিম ফিত তরিক, এই বইটা যখন লেখলেন পুরা মিশরের যুবকদের মধ্যে আবার ইসলামের সেই চেতনা ফিরে আসলো। যুবকরা বুঝতে পারলো লা ইলাহার মানে হচ্ছে আল্লাহ ছাড়া কোনো বিধান চলবে না, লা ইলাহার মানে হচ্ছে রাস্তার মোড়ে মোড়ে মূর্তি তৈরি করা চলবে না, লা ইলাহার মানে হচ্ছে কোন অগ্নিশিখা চিরন্তন শিখাওয়া নির্বাণ এই সমস্ত তৈরি করা চলবে না, লা ইলাহার মানে হচ্ছে মসজিদে এক আল্লাহর বিধান আর আদালতে আর এক আল্লাহর বিধান চলবে না। এই কথা যখন যুবকরা বুঝতে পারল, সাইয়েদ কুতুবের নেতৃত্বে যখন জড় হতে লাগলো, তখনই মিশরের সাইয়েদ কুতুবকে মিশর সরকার গ্রেফতার করলো, শেষ পর্যন্ত ফাঁসির হুকুম হয়ে গেল। ফাঁসির আগের রাতে জেলখানার মৌলভী সাহেব, ওই খতম পড়া মৌলভী সাহেব গেল খতম পড়তে, গেল হুজুর সালাম দিল। সাইয়েদ কুতুব জিজ্ঞেস করলেন তুমি কে? আমি জেলখানার ইমাম, কেন আসলেন? আসছি, এটা তো আপনি জানেন মিশর মুসলমানদের দেশ, মুসলমান আল্লাহর হুকুম নাই কি, এরা কোন প্রকারে মুসলমান, আলোচনা কি নিয়ে মনে আছে তো নাকি? আমার ভাইয়েরা, সাইয়েদ কুতুব জিজ্ঞেস করলেন তুমি কেন আসলে? ওই মৌলভী সাহেব বললেন আমি আসছি আপনাকে কালমা পড়াবার জন্য, আগামীকাল আপনার ফাঁসি হতে যাচ্ছে, ফাঁসির আগে আমরা মুসলমান বন্দীদেরকে কালমা পড়াই, তওবা করাই। সাইয়েদ কুতুব রহমাতুল্লাহ আলাইহি বললেন আশ্চর্য কথা, আপনি কি কালমা পড়ান বলুন তো দেখি। বলল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সাইয়েদ কুতুব রহমাতুল্লাহ বললেন আশ্চর্য কথা, আমি তো এই লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার কারণেই ফাঁসিতে ঝুলতে যাচ্ছি, যেই কালেমা পড়ার কারণে আমার ফাঁসি হচ্ছে, যেই সরকার ফাঁসি দিচ্ছে ওই একই সরকার তোমাকে লা ইলাহা ইল্লাল্লাহ পড়াবার জন্য পয়সা দিচ্ছে, যেই কালমা পড়ার কারণে আমাকে জেল জুলুম নির্যাতন করা হলো ওই একই কালমা পড়াবার জন্য তোমাকে বেতন দিয়ে পালা হচ্ছে। বোঝা গেল তোমার কালিমা আর আমার কালিমা কখনো এক হতে পারে না। ও মুসলমান জাতি, আজকেও যারা লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দাও, আল্লাহর নবী যে লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিয়েছেন ওইটা ভালো করে বুঝতে হবে। আল্লাহর নবী প্রথমে কিন্তু নামাজে দাওয়াত দেন নাই, নামাজ আসলো মেরাজে, এরপরে রোজার দাওয়াত দেন নাই, রোজা আসলো মদিনায় যাওয়ার পরে। কিসের দাওয়াত দিয়েছিল? অনেকে বলে ইমানের দাওয়াত, এটা একটা গোলমাল, ইমান ঠিকই আছে, তবে ইমানের অনেক বিষয় তো কাফেররা বিশ্বাস করতো, যা বললাম আগে। তাহলে কিসের দাওয়াত ছিল? লা ইলাহা, এই দাওয়াতটা ছিল লা ইলাহা, মানে আগে সব বাতিল এরপরে ইল্লাল্লাহ বলে এক আল্লাহকে গ্রহণ করা। এইটাকে বলা হয়েছে কোরআনে বড় সাক্ষী। কি বলা হয়েছে? ও ভাইজান, কোরআনে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করেছেন, আজকে যদি মুসলমানদের জিজ্ঞেস করা হয় বলুন তো কোরআনে একটা সাক্ষী সম্পর্কে বলা হয়েছে বড় সাক্ষী, সবচেয়ে বড় সাক্ষী, সবচেয়ে বড় সাক্ষী কোনটা? ও আমার ভাইয়েরা, কোরআনকে জিজ্ঞেস করো, কোরআনুল কারিমের সূরা আনআম এই ৬ নম্বর সূরার ১৯ নম্বরে বলা হয়েছে কুল আইয়ু শাইইন আকবারু শাহাদা, হে নবী আপনি জিজ্ঞেস করুন আইয়ু শাইইন আকবারু শাহাদা, সবচেয়ে বড় সাক্ষ্য কোনটি? এরপরে অনেক আলোচনা, এরপরে আল্লাহ তাআলা বলছেন সেই সাক্ষীটা হলো কুল ইন্নামা হুয়া ইলাহু ওয়াহিদ, ওই সাক্ষীর হচ্ছে ইন্নামা হুয়া ইলাহু ওয়াহিদ, এক আল্লাহ, এক আল্লাহর অনুগত্য, এক আল্লাহর সার্বভৌমত্ব, এক আল্লাহর কমান্ড চলবে, এই সাক্ষী দেওয়ার নাম হচ্ছে সবচেয়ে বড় সাক্ষী। কোরআন আর একটা আছে, আল্লাহ তাআলা বলছেন এমন একটা সাক্ষী যে সাক্ষী আল্লাহ স্বয়ং নিজে দিয়েছেন, সমস্ত ফেরেশতারা দিয়েছেন, সমস্ত উলুল এলমরা দিয়েছেন, সেই সাক্ষী কোনটা জানেন? কোরআন সুন্দর করে আপনাকে বলবে শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমে কায়িমান বিল কিসতে লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকিম, সূরা আল ইমরান ১৮ নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শাহিদাল্লাহু, আল্লাহ নিজে সাক্ষী দিয়েছেন, কে সাক্ষী দিয়েছেন? আল্লাহ। কি সর্বনাশ, কি মারাত্মক সাক্ষী, আল্লাহ নিজেও সাক্ষী দিয়েছেন। এরপরে অল মালায়েকাতু, ফেরেশতারাও সাক্ষী দিয়েছেন, ওয়া উলুল ইলমে সমস্ত জ্ঞানীরা সাক্ষী দিয়েছেন। সেই সাক্ষী হচ্ছে লা ইলাহা ইল্লা হুয়া, এক আল্লাহ ছাড়া আর কোন ইলাহ নাই। ও ভাইজান সাক্ষী তো আপনি আমিও দিয়েছি, বুঝে দিয়েছেন না বুঝে দিয়েছি? লা ইলাহা ইল্লাল্লাহ যদি সাক্ষী দিয়ে থাকো, ওই মুসলমান আল্লাহ ছাড়া কারো বিধান মানতে পারে না, ওই মুসলমান আদালতে গিয়ে মানব রচিত আইনে বিচার করতে পারে না, ওই মুসলমান ব্যাংকে গিয়ে সুদের কারবার করতে পারে না, ওই মুসলমান ব্যবসা বাণিজ্যে আল্লাহর আইন বাতিল করে কার আইন মানতে পারে না। সকল ক্ষেত্রে আইন মানতে হবে কার? আল্লাহ। হুকুম চলবে কার? আল্লাহ। এই সাক্ষী আসাদু লা ইলাহা ইল্লাল্লাহ। এখন সাক্ষী তো দিলাম বুঝলাম না, আমি বলে থাকি একজন লোক জজের আদালতে গেছে, জাজ সাহেব জিজ্ঞেস করলেন ভাই আপনি কে? আমি একটা খুনের মামলার সাক্ষী। আচ্ছা বলুন কে খুন করেছে? তা বলতে পারি না। কাকে খুন করেছে? তাও তো বলতে পারি না। আচ্ছা কেন খুন করলো? তাও বলতে পারি না। কি দিয়ে করলো? তাও বলতে পারি না। জজ সাহেব কি বলবেন? যে বেটা ফাইজলামি করার জায়গা আর পাও নাই। পুলিশ ডেকে বলবে দেখো মাথা ঠিক আছে না, মাথা একটু ঢিলে আছে। পাগল হয় তার পাবনা পাঠাও, আর পাগল না হলে জেলখানায় পাঠাও, ঠিক কিনা? আমার ভাইয়েরা, দুনিয়ার আদালতে সাক্ষী দিতে হলে যদি বুঝে শুনে সাক্ষী দিতে হয়, না জেনে না বুঝে সাক্ষী দিলে চলে না। এবারে আল্লাহর আদালতে সাক্ষী দিলা সবচেয়ে বড় সাক্ষী, আর ওই সাক্ষী যে সাক্ষী আল্লাহ নিজে দিয়েছেন, ওই সাক্ষীটা না বুঝে দিলে চলবে? ওই সাক্ষী বুঝে শুনে দিতে হবে। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ বলে আল্লাহর হুকুম সব ক্ষেত্রে মানতে হবে, এইটা যদি পরিষ্কার বোঝা যায় তাহলে আপনি ইসলামে প্রবেশ করলেন। ইসলামে প্রবেশ করার পরে আল্লাহর হুকুম মানা লাগবে। আর যদি লা ইলাহা না বুঝে কেউ ইসলামে প্রবেশ করবে? একটা লোক বিয়েই করে নাই, রাস্তার থেকে মেয়ে লোক একটা ধরে এনে তারে বোরকা পরায়, হাত মোজা পরায়, পা মোজা পরায়, মাথায় বোরকা লাগায়, উজু করায়, গোসল করায়, কিন্তু কি করে নাই? বিয়ে করে নাই। এই শরিয়া মেনে চলার কোন অর্থ আছে? আগে কি করতে হবে? বিয়ে করতে হবে। অমুসলমান প্রথমে তোমাকে ইসলামে প্রবেশ করতে হবে, ইসলামে প্রবেশ করো, আর সেটা অর্ধেক করলে চলবে নাকি? আল্লাহ তাআলা বলছেন উদখুলু ফিস সিলমে কাফা, ইসলামে পরিপূর্ণ রূপে প্রবেশ করো। তোমার বাড়ি একজন মেহমান গেল, মেহমান অর্ধেক ঢুকছে ভিতরে অর্ধেক বাইরে, কি বলবেন? পুরা ঢুকবি না পুরো বের হ, ঠিক কিনা? ও আমার ভাইয়েরা, এইটা যেমন পরিষ্কার হয়ে গেল, আল্লাহ তাআলা এটাও পরিষ্কার করে দিয়েছেন সূরায়ে বাকারার 108 নম্বর আয়াত 208 নম্বর আয়াত আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিসসিলমি কাফা, হে ইমানদারগণ তোমরা ইসলামে প্রবেশ করো পরিপূর্ণভাবে। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পদাঙ্গ অনুসরণ করো না, শয়তানের আইন কানুন মেনে চলবে না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, ওই শয়তান তোমাদের প্রকাশ্য দুশ্মন, ওর কথা মানবে না। সব ক্ষেত্রে হুকুম মানব কার? আল্লাহ। আল্লাহ তাআলা আরো স্পষ্ট করে বলেছেন ওয়াকালাল্লাহু লা তাত্তাখিযু ইলাহাইন ইসনাইন, আল্লাহ তাআলা বলছেন তোমরা দুইজন আল্লাহ বানাইও না, মসজিদের আল্লাহ একজন, বাহিরে আল্লাহ একজন। মসজিদে যদি ইমাম সাহেব কোরআন শরীফ পড়তে গিয়ে ভুল করে, পিছন থেকে লোকমা পড়ে কিনা? ও আমার ভাইরা, মসজিদের ওই মিসকিন ইমাম যদি কোরআনে ভুল পড়ে, উল্টা পাল্টা করে, তার লোকমা দেওয়া হয়। রাষ্ট্রের ইমাম যদি মুসলমানদের দেশ চালাতে গিয়ে কোরআনের বিরুদ্ধে আইন করে, ভুল করে, লোকমা দিতে হবে কিনা? এই লোকমা দিতে গিয়ে যদি জীবন দিতে হয় তৈরি আছেন ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা, যারা আল্লাহর সব হুকুম মানে তারা মুসলিম, আর যারা কিছু মানে কিছু মানে না তারা কি? তারা হলো মুনাফিক। আল্লাহ তাআলা মুনাফিকদের সম্পর্কে পরিষ্কার করে বলেছেন ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন, মানুষের মধ্যে একদল মানুষ আছে এরকম, যারা বলে আমরা আল্লাহকে বিশ্বাস করি, পরকালে বিশ্বাস করি। আল্লাহ বলছেন ওয়া মা হুম বিমুমিনিন, খবরদার খবরদার, ওইগুলো মুমিন না, ওরা হচ্ছে কি? মুনাফিক। এরপর আল্লাহ বলছেন ইউকাদিউনাল্লাহ ওয়াল্লাযীনা আমানু, ওরা আল্লাহকে এবং মুমিনদেরকে ধোঁকা দেয়। আল্লাহ বলছেন মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম, কিন্তু ওরা আল্লাহকেও ধোঁকা দেয় না, মুমিনদেরকেও ধোঁকা দিতে পারে না, শুধুমাত্র নিজেদেরকেই ধোঁকা দিচ্ছে। ওয়া মা ইয়াশুরুন, তারা টেরও পাচ্ছে না। ওরা মনে করে যে আমরা মুমিনদেরকে ধোঁকা দিচ্ছি, মুমিনরা বুঝে না। আল্লাহ সব জানেন কিনা? এবার আল্লাহ তারা বলছেন ফি কুলুবিহিম মারাদুন, ওদের অন্তরে রোগ আছে। কি আছে? আসল গন্ডগোল কোথায়? ওদের অন্তরে রোগ আছে, কলবের মধ্যে রোগ আছে, রোগ আছে। ওই যে গন্ডগোল, পেঁয়াজ গোল, আলু গোল, ডিম গোল, সবচেয়ে বড় গোল কোনটা? মনের গন্ডগোল। ফি কুলুবিহিম মারাদুন, ওদের কলবের মধ্যে মারাদ আছে, রোগ আছে, রোগ। ফাযাদাহুমুল্লাহু মারাদা, আল্লাহ তাআলা ওদের রোগ বৃদ্ধি করে দিয়েছেন। ওয়ালাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন, ওয়াইযা ক্বীলা লাহুম লা তুফসিদু ফিল আরদে, এই লোকগুলোকে যদি বলা হয় তোমরা জমিনে ফিতনা ফাসাদ করো না, অশান্তি সৃষ্টি করো না, বিশৃঙ্খলা সৃষ্টি করো না, ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন, তারা বলে আমরাই তো বরং সংশোধন করি, তোমরা বরং বিশৃঙ্খলা সৃষ্টি করো, তোমরা জিহাদের কথা বলো, কোরআনের আইনের কথা বলো, তোমরা বিশৃঙ্খলা সৃষ্টি করো। জিহাদের কথা বললে ওরা বলে কিনা যে কি করে জঙ্গিবাদ বলে কিনা? একটু পরে আসতেছে, একটু পরে, এখনই শুরু করতেছি না। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই মুনাফিকদের সম্পর্কে বলছেন ওয়াইযা ক্বীলা লাহুম আমিনু কামা আমানান নাস, এই লোকগুলোকে যখন বলা হয় তোমরা ঈমান আনো যেরকম ভাবে লোকেরা ঈমান এনেছে, সাহাবীরা যেরকম ঈমান এনেছে, সব ক্ষেত্রে আল্লাহর হুকুম মানে, তোমরা ওই রকম ঈমান আনো, কালু তারা বলে কি আনুমিনু কামা আমানাস সুফা, আমরা কি বোকা লোকদের মতো ঈমান আনবো? আমরা বড় চালাক, আমরা কি বোকাদের মতো ঈমান আনবো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলা ইন্নাহুম হুমুস সুফাউ, ওরাই হলো আসল বোকা, ওয়ালাকিন লা ইয়ালামুন, কিন্তু ওরা বোঝে না। আল্লাহ রাব্বুল আরো বলছেন ওয়াইদা লাকুল্লাযীনা আমানু, যখন ওরা মুমিনদের সাথে মিলে কালু আমান্না, আমরা তো মুমিন, খুব ভালো মানুষ তোমাদের দলে আছি, ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম, আর যখন ওদের শয়তানদের কাছে যায়, এইখানে শয়তান মানে ওদের লিডারদের কাছে যায়, ওদের লিডার ভারতে আছে, ওদের লিডার আমেরিকাতে আছে, হোয়াইট হাউসে যায়, দিল্লিতে যায়, ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম, যখন ওরা ওদের শয়তানদের কাছে যায় কালু ইন্না মাকুম, তখন তারা বলে আমরা তো তোমাদের সঙ্গে আছি, ইন্না মা নাহনু মুস্তাজিউন, আমরা একটু মুমিনদের সাথে কৌতুক করি, খেলতামাশা করি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহু ইস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগিয়ানিহিম ইয়ামাহুন, আল্লাহ রাব্বুল আলামিন ওদের সাথে তালবাহানা করতেছেন, তামাশা করতেছেন, ওরা তামাশা করে একটু ঢিল দিচ্ছেন, আল্লাহ তাআলা ওদেরকে ঢিল দিচ্ছেন যে কারণে ওরা পাগলের মতো বিভ্রান্তির মধ্যে ঘুরছে। আল্লাহ বলছেন উলাইকাল্লাযীনা ইশতারাউ দালালাতা বিল হুদা, ওরা হেদায়েতের পরিবর্তে গোমরাহিকে খরিদ করে নিয়েছে, ফামা রবিহাত তিজারাতুহুম ওয়ামা কানু মুহতাদিন, ওদের ব্যবসায় ওরা লাভবান হয় নাই আর হেদায়েত প্রাপ্ত হবে না। মুনাফিকদের সম্পর্কে আল্লাহ তাআলা এরকম ভাবে 8 নম্বর আয়াত থেকে 13টা আয়াত বললেন। মুনাফিকদের আরো কিছু চরিত্র আল্লাহ তাআলা তুলে ধরেছেন কোরআনের অন্য অন্য জায়গাগুলোতে। মুনাফিকদের নামে একটা সূরাও আছে, এই মুনাফিকদের সম্পর্কে আল্লাহ কোরআনুল কারিমে খুব সুন্দর করে ওদের চরিত্র তুলে ধরেছেন। আল্লাহ তাআলা বলছেন ওয়াইয়াহলিফুনা বিল্লাহি, সূরায়ে তওবার 58 থেকে 56-58 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ বলছেন ওয়াইয়াহলিফুনা বিল্লাহি, ওরা হলফ করে বলে ইন্নাহুম লামিনকুম, ওরা তোমাদের দলের এই লোক মুসলমান, ওরা মুসলিম। আল্লাহ বলছেন আমা হুম মিনকুম, খবরদার ওরা তোমাদের লোক নয়, ওয়ালাকিন্নাহুম কওমুন ইয়াফরাকুন, বরং তারা হলো এমন একদল মানুষ যারা ভীত, যারা ভীত সন্ত্রস্ত, কাফেরদের ভয়তে ভীত। কাফেররা যদি বলে এই কিভাবে চলে সেভাবে চলে, ওরা কাফেরদের মিশন বাস্তবায়ন করে, ওরা আসলে জিনের রোগী, কাফেররা যেরকম বলে সেইগুলো ওদের মুখ দিয়ে বের হয়। আল্লামা ইকবাল এদের চরিত্র তুলে ধরেছেন, উনহিকা মাহফিল সওয়ার তাহ চিরাগ মেরি হ্যায় রাত উনকি উনহিকা মতলব কহ রাহা হো জুবান মেরি হ্যায় বাত উনকি, ওদের মঞ্চ আমি সাজাই, রাত্র ওদের বাতি আমার, ওদের মতলবগুলো আমার মুখ দিয়ে বের হয়, জিবাটা আমার, ভাষাটা ওদের। ও আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই মুনাফিক লোকেরা তোমাদের দেশে প্রকাশ করে তারা মুসলিম, ঈদের দিনে হাজির হয়, জুমার দিনেও হাজির হয়, মক্কায় গিয়ে হজ করে, আবার পট্টিও লাগায়, তসবিহ হাতে রাখে, কিন্তু এদের অবস্থা হচ্ছে এরকম, লাউ ইয়াজিদুনা মালজান আও মাগারাতিন আও মুদাখালা লাওয়াল্লাউ ইলাইহি ওয়া হুম ইয়াজমাউন। আল্লাহ তাআলা বলছেন তারা যদি কোনো আশ্রয় স্থল পেত বা কোনো গুহা পেত অথবা লুকিয়ে থাকার কোনো প্রবেশ স্থল পেত তবে তারা সেদিকে দৌড়ে গিয়ে পালাতো। আর আল্লাহ তাআলা বলছেন আরেক আয়াতে, লাইল লাম ইয়ান্তাহিল মুনাফিকুনা ওয়াল্লাযীনা ফী কুলুবিহিম মারাদুন ওয়াল মুরজিফুনা ফিল মাদিনাতে, হে নবী আপনি মুনাফিকদেরকে জানিয়ে দিন, লাইল লাম ইয়ান্তাহিল মুনাফিকুনা ওয়াল্লাযীনা ফী কুলুবিহিম মারাদ, যারা মুনাফিক এবং যাদের রোগের অন্তরে রোগ আছে এই লোকগুলো যদি বিরত না থাকে, ওয়াল মুরজিফুনা ফিল মাদিনাতে, এবং মদিনায় যারা অপপ্রচার করে মুসলমানদের বিরুদ্ধে অপপ্রচার চালায়, যারা আসতেছে একটু অপপ্রচারটা কেমনে করে, আল্লাহ বলছেন আমি আপনাকে তাদের বিরুদ্ধে ক্ষমতাশালী করে দিব, ৬০ নম্বর আয়াত। এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই মুনাফিকদের সম্পর্কে আরো সুন্দর করে বলেছেন সূরা হজের ১১ নম্বর আয়াতে, আমিনান নাসি মান ইয়াবুদুল্লাহ আলা হারফিন, মানুষের মধ্যে একদল মানুষ আছে যারা আল্লাহর ইবাদত করে দ্বিধাদ্বন্দ্বের সাথে, হারফিন মানে এক কিনারায়, একটু কিনারায় থাকে, দ্বিধাদ্বন্দ্বের সাথে করে, ফাইন আসাবাহু খায়রুন ইতমান্না বিহি, যদি ভালো অবস্থা হয় তো খুব শান্তিতে থাকে, ওয়াইন আসাবাতহু ফিতনাতুন, আর যদি কোন বিপর্যয় ঘটে তাহলে ওদের চেহারা আসল চেহারায় ফিরে যায়, ইনকালাবা আলা ওয়াজহিহি, আল্লাহ বলছেন খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা, ওদের দুনিয়াও বরবাদ আখিরাতও বরবাদ, যালিকা হুয়াল খুসরানুল মুবিন, এটাই হলো বড় ক্ষতি। এই জাতীয় লোকদের সম্পর্কে আল্লাহ তাআলা সাবধান করেছেন। এবারে সেই মুনাফিকুনরা কারা? আমার ভাইরা, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার পরে যারা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে চায় না, আবার দিন কায়েম করতে চাইলেও এমন পথ তৈরি করে নিয়েছে যে পথটা ইহুদি খ্রিস্টানরা অপছন্দ করে না, সেটা কোনটা? কেউ আছে গণতন্ত্র? কি আছে গণতন্ত্র? একটা দল আছে না ধর্মীয় রাজনীতি, এটা ভিন্ন বিষয়, এতক্ষণ আমি আলোচনা করেছি আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে হবে, এই দিন কায়েম করার জন্য ইসলামের কোন পদ্ধতি আছে নাকি ইহুদি খ্রিস্টানদের ধার করতে হবে, কোনটা? আল্লাহর নবী দিন কায়েম করেছেন, আল্লাহর নবী দাওয়াত দিয়েছেন, আল্লাহর নবী লড়াই করেছেন, জেহাদ করেছেন। ও মুসলমান জাতি, আজকে যদি সেই জেহাদের কথা বলা হয় তাহলে বলা হয় জঙ্গিবাদী, বলা হবে সন্ত্রাসী। ও আমার ভাইয়েরা, এই জন্য আমাদের আলেমদের মধ্যে অনেক লোকেরা ইসলাম কায়েম করার জন্য ওই ইহুদি খ্রিস্টানদের তৈরি করা তরিকা গণতন্ত্র এখতিয়ার করেছে, ঠিক কিনা? এই গণতন্ত্রের মূল বক্তব্য হচ্ছে, এতক্ষণ যা বললাম, সমস্ত ক্ষমতার মালিক জনগণ, ঠিক কিনা? ইসলামের সমস্ত ক্ষমতার মালিক কে? গণতন্ত্রে আইনের উৎস হল জনগণ, বলা হয়েছে অব দ্য পিপল বাই দ্য পিপল ফর দ্য পিপল, ঠিক কিনা? অব দ্য পিপল বাই দ্য পিপল ফর দ্য পিপল, ইসলাম বলে অব দ্য আল্লাহ, আইনের বেকার থেকে, আইন কার থেকে? কার মাধ্যমে? ওহির মাধ্যমে। অব দ্য পিপল না, অব দ্য আল্লাহ, বাই দ্য ওহি, বাই দ্য ওয়াহি, আল্লাহ তাআলা নবীকে বলেছেন ফাত্তাবি মা ইউহা ইলাইকা মির রাব্বিকা, হে নবী আপনার রবের পক্ষ থেকে আপনার প্রতি যে ওহী করা হয়েছে আপনি কেবল মাত্র তার অনুসরণ করবেন, ওহীর অনুসরণ করবেন, কাজী অবদা কি বাইদা ওহী, তারপরে ফরদা বল, ঠিক কিনা? এছাড়া কোরআনুল কারিমের সূরায়ে ইউসুফের ১০৬ নম্বরে বলা হয়েছে, ওয়াইন তোতে আপনি যদি পৃথিবীর সংখ্যাগরিষ্ঠ লোকদের মতের অনুসরণ করেন, ইউদিল লোকান সাবিলিল্লাহ, ওরা আপনাকে আল্লাহর রাস্তা থেকে গোমরাহ করে ফেলবে, আপনাকে সরিয়ে ফেলবে। এটা সূরায় আপনাকে ওরা আল্লাহর রাস্তা থেকে সরিয়ে ফেলবে। আকসারা মানফিল অর্থ, এই পৃথিবীতে যারা বসবাস করে এদের সংখ্যাগরিষ্ঠ লোক ভোটের মাধ্যমে কি করে, সংখ্যাগরিষ্ঠ লোকদের ভোটের মতামত নেওয়া হয়। আল্লাহ বলছেন বেশিরভাগ লোকেরা ওদের ধারণার অনুসরণ করে, মনের পূজা করে, বেশিরভাগ লোকেরা আন্দাজে কাজ করে, অনুমান করে কাজ করে। আমার ভাইয়েরা, কোরআন যদি বিশ্বাস করো, কোরআন যদি মানো, কোরআন গণতন্ত্রের প্রতিবাদ করেছে, ঘৃণা করেছে। আল্লাহ তাআলা কোরআনে বারবার বলেছেন আকসারুহুম লা ইয়াকিলুন, আকসারুহুম লা ইয়াশকুরুন, বেশিরভাগ লোক বোকা, বেশিরভাগ লোক অজ্ঞ, বেশিরভাগ লোক মূর্খ, বেশিরভাগ লোক বুঝে না, বেশিরভাগ লোক অকৃতজ্ঞ। আল্লাহ কোরআনের অনেক জায়গায় বলেছেন, 100 উপরে আয়াত আছে প্রায়, আল্লাহ তাআলা প্রতিবাদ করেছেন আর বলেছেন ইয়াত্তাবিউনা ইল্লাজ্জান্না, ওরা বেশিরভাগ লোক ধারণার অনুসরণ করে, ওয়াইনহুম ইল্লা ইয়াখরুসুন, ওরা অনুমান করে কথা বলে কাজ করে। আল্লাহ তাআলা পরিষ্কার করে দিলেন, সংখ্যাগরিষ্ঠ লোকের মত অনুসরণ করা যাবে না। গণতন্ত্রে ভোটের মাধ্যমে কি করা হয়, সংখ্যাগরিষ্ঠ লোকদের মত অনুসরণ করা হয়। আমার ভাইয়েরা, আল্লাহর নবী সেজন্য জীবনে কোনো ভোটের ভোট দেন নাই, ভোটের ব্যবস্থা করেন নাই, সাহাবায়ে কেরাম করেন নাই, এইভাবে নয়। ইসলাম কায়েম করতে আল্লাহ রাসূল বলেছেন আমরুকুম বিখামসিন, আমি তোমাদের পাঁচটা কাজের আদেশ করছি, বিল জামা, অমুসলিমরা তোমরা ঐক্যবদ্ধ হও। ঐক্যবদ্ধ হবে কিসের ভিত্তিতে, দল করে। আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে দিয়েছেন মুমিনদের একটা দল, মুমিনদের দল কয়টা, সেই দলের নাম কি, ইসলাম। সেই দলের নাম কি, মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। কিন্তু এইখান থেকে দুই দল মানুষ ভাগ করে ফেলেছে, একদল ধর্মীয় আর একদল শাসক গোষ্ঠী। শাসক গোষ্ঠী গণতন্ত্রের মূল বক্তব্য হচ্ছে দল তৈরি করো, যদি কোনো দল না থাকে তাহলে একটা বিরোধী দল পালো, ঠিক কিনা? বিরোধী নেত্রীর জন্য সরকারি বাসভবন আছে কিনা, বিরোধী নেত্রীর সরকারি সুযোগ সুবিধা আছে কিনা, কেন থাকে জানেন? গণতন্ত্র বলে দল তৈরি করো, ইসলাম বলে দল তৈরি করা যাবে না। আল্লাহ তাআলা করে পরিষ্কার করে বলেছেন ইন্নাল্লাযীনা ফাররাকু দীনহুম ওয়া কানু শিয়ান লাস্তা মিনহুম ফি শাইইন। হে নবী, যারা ফাররাকু দীনহুম, তাদের দ্বীনকে তাফরিক করেছে, বিভিন্ন দল তৈরি করেছে। বাংলাদেশে ঐক্য জোট আছে পাঁচটা, কয়টা ঐক্য জোট, কয়টা? তাহলে এখন মরেন ঐক্য জোট পাঁচটা হয়, আমিন সাহেবের এক জোট, আরো যে কি এজাহার সাহেবের এক জোট, সাইকুল সাহেবের এক জোট, আরো কত জোট আছে। ঐক্য জোট যদি এতগুলো হয়, দল কতগুলো আছে আল্লাহ ভালো জানে। ও আমার ভাইয়েরা, আল্লাহ তারা বলে দিয়েছে একটা দল, একদিকে দল তৈরি করলো রাজনীতি নেতারা, আর একদিকে তৈরি করলো পীরসাহেবেরা, পীরসাহেবেরা বানাইল 126 তরিকা। আল্লাহ তারা কি বলছেন এবার শুনুন, আল্লাহ তারা বলছেন ওয়ান্নাহাদা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু ওয়ালা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন। সূরা নাম 153 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ান্নাহাদা সিরাতি মুস্তাকিমান, এটাই হচ্ছে আমার রাস্তা, মুস্তাকিমান যা একেবারে সোজা সরল, ফাত্তাবিউহু, তোমরা কেবলমাত্র একটা রাস্তা অনুসরণ করো, ওয়ালা তাত্তাবিউস সুবুলা, খবরদার খবরদার তোমরা অনেকগুলো রাস্তা অনুসরণ করো না, ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি, তাহলে তোমাদেরকে আল্লাহর রাস্তা থেকে বিচ্যুত করে ফেলবে, আল্লাহর রাস্তা থেকে বিচ্ছিন্ন করে ফেলবে। যালিকুম ওয়াসাকুম বিহি, আল্লাহ তাআলা তোমাদেরকে ওসিয়াত করছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। কোরআনুল কারীমের সূরা নহলের 9 নম্বর আল্লাহ বলছেন ওয়ালাল্লাহি ফাসদুস সাবিল ওয়ামিনহা জায়ের, আল্লাহর কাজ হচ্ছে সোজা রাস্তা দেখানো, ওয়ালাল্লাহি ফাসদুস সাবিল, আল্লাহর দায়িত্ব হলো সোজা রাস্তা দেখানো, ওয়ামিনহা জায়ের, আর অনেকগুলো রাস্তা আছে বাঁকা রাস্তা। ও আমার ভাইয়েরা, আল্লাহর নবী এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে একটা সোজা দাগ দিলেন, এরপরে ডানে বামে অনেকগুলো দাগ দিলেন। হাদিসটা আপনারা পাবেন সুনানে আবু দাউদ 4609 নম্বর হাদিস, মেশকাত শরীফের ইন্ডিয়ান সাফার 30 নম্বর পৃষ্ঠার 2.5 নম্বর লাইনে আছে। عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال عبد الله بن مسعود رضي الله تعالى عنه থেকে বর্ণিত তিনি বলেন قال خط لنا رسول الله صلى الله عليه وسلم خط مستقيما আল্লাহর নবী আমাদেরকে বুঝাবার জন্য একটা সোজা দাগ দিলেন, কয়টা দাগ দিলেন? একটা সোজা দাগ দিলেন। এরপরে সুম্মা খাত্তা খুতুতান আন ইয়ামিনিহি ওয়া আন শিমালি, এরপরে ডান দিকে আর বাম দিকে অনেকগুলো দাগ দিলেন। এরপরে মাঝখানের দাগে হাত রেখে বললেন হাদা সাবিলুল্লাহ, এই যে সোজা রাস্তা এটা হচ্ছে আল্লাহর রাস্তা। কার রাস্তা? সোজা রাস্তা কার রাস্তা? ওয়াহাদি সুবুল, আর এই যে ডানে বামে অনেকগুলো রাস্তা সুবুলুর শায়াতিন, এগুলো শয়তানের রাস্তা। কার রাস্তা? শয়তানদের রাস্তা। কার রাস্তা? সুবুলুর শায়াতিন, শয়তানদের রাস্তা। এরপরে বলছেন আলা কুল্লে সাবিল মিনহা শয়তান, ওই রাস্তাগুলোর প্রত্যেকটা রাস্তার মুখে মুখে এক একটা শয়তান বসে আছে। ও আমার ভাইয়েরা, আল্লাহর নবী পরিষ্কার করে দিলেন মুমিনদের রাস্তা কয়টা, সরল রেখা কয়টা, আর বক্র রেখা কয়টা? বক্র রেখা অনেক। অঙ্কের সঠিক ফল কয়টা হবে? একটা অঙ্ক দিল এক হাজার ছাত্রকে, সঠিক ফল কয়টা হবে আর ভুল ফল কয়টা হবে? আল্লাহর রাস্তা কয়টা? আল্লাহ বলছেন এটা এই সূরা নাহলের 9 নম্বর আয়াতে, ওয়ালাল্লাহি কাসদুস সাবিল, আল্লাহর দায়িত্ব হচ্ছে সোজা রাস্তা দেখানো। আর অমিনহা জায়ের, এছাড়া অনেক রাস্তা আছে বাঁকা রাস্তা। ও মুসলমান, আল্লাহর সেই বক্র সোজা রাস্তায় চলবো না বাঁকা রাস্তায় চলবো? সোজা রাস্তায় চলতে হবে। এবারে আরো শোনো, আল্লাহর নবী পরিষ্কার করে বলেছেন ইন্না বনি ইসরাঈলা তাফাররাকাত আলা সিনতাইনি ওয়া সাবঈন মিল্লা, জিস নিশ্চয় জেনে রাখো বনি ইসরাঈল 72 ফেরকায় বিভক্ত হয়েছিল। ওয়া সাতাফতারিকু উম্মতি আলা সালাসে ওয়া সাবঈন মিল্লা, আর আমার উম্মত অচিরেই 73 ফেরকায় বিভক্ত হবে। কুল্লুহুম ফিন্নার, এ সব জাহান্নামে যাবে। ইল্লা মিল্লাতান ওয়াহিদা, শুধুমাত্র একটা দল নাজাত পাবে। কয়টা দল? ইলা মানিহা ইয়া রাসূলুল্লাহ, সাহাবা ইকরাম জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, ওই একটা দল যে নাজাত পাবে তারা কারা, সেই দলটির পরিচয় কি, সেই দলটি কারা? চিশতিয়া, কাদেরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, হানাফিয়া, শাফিয়া, হাম্বলিয়া, মালিকিয়া, মাতুরিদিয়া, শারিয়া, কত তরিকা আছে না আমার দেশের মানুষ। মাযহাব মানে হানাফি, তরিকা মানে চিশতি কাদেরি, আর আকিদা মানে মাতুরিদি, হেলিকপ্টারের পাখা, ঠেলা গাড়ির চাকা, ট্রাকের ইঞ্জিন, এই দিয়ে দেশীয় গাছগাছরায় তৈরি একটা হালুয়া তৈরি করে হালুয়া ইসলাম, ভারতীয় ইসলামের হালুয়া খাওয়াই দিল, ঠিক কিনা? ও মুসলমান জাতি, তরিকা মানবা চিশতি কাদেরি, আবার তুমি মাজহাব মানবা হানাফি, গুনিয়াতুল গুনিয়াতুত তালিমিন আব্দুল কাদের জিলানির লেখা কিতাব, ওই কিতাবে এই 72 ফেরকার তালিকা দিয়েছে। এর মধ্যে আব্দুল কাদের জিলানি বলেছেন, আমি বলতেছি না, আব্দুল কাদের জিলানি বলেছেন ওই 72 ফেরকা জাহান্নামে হবে, তার মধ্যে একটা ফেরকা হানাফি ফেরকা। কোন ফেরকা? গুনিয়াতুত তালিমিন বাংলা আছে, আরবিতে আছে, যদি খুঁজে না বাবাকে ধরবা। ওই গুনিয়াদুত তালেবিনের 295 পৃষ্ঠায় লিখে দিয়েছে ওই 72 ফেরকার একটা ফেরকার নাম কি। একটা লোক একদিকে হানাফি মানে, আরেকদিকে আবার কাদেরি মানে, হয় এটা? আব্দুল কাদের জানি বলে হানাফি না জাহান্নামি, এখন হানাফিও মানে কাদেরিও মানে, কি আজীব অবস্থা। এই জন্য মনে রাখতে হবে, আমি এ কথার অর্থেই না, আমি সব ইমামদেরকে শ্রদ্ধা করি, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, সব ইমামদেরকে আমরা শ্রদ্ধা করি, কারণ ইমামদের দোষ না, ইমামরা সাধ্যমত চেষ্টা করেছেন মাসলা মাসাইল বের করার জন্য। ওই সময় হাদিসগুলোর কোনো লেখা হয় নাই, জমা করা হয় নাই, ওনারা ওনাদের সাধ্যমত মাসলা মাসাইল হাদিস থেকে বয়ান করার চেষ্টা করেছেন। এরপরে ইমামরা প্রত্যেকে বলেছেন, ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু আনহু বলেছেন ইদা সাহাল হাদিসু ফাহুয়া মাযহাবি, যখন কোন হাদিস সহি বলে প্রমাণিত হবে ওইটাই আমার মাযহাব। তার মানে হচ্ছে আমার কোন কথা যদি সহি হাদিসের পরিপন্থী হয় তোমরা আমার কথা বাদ দিয়ে ওই সহি হাদিসটাকে মেনে নাও, ওইটি আমার মাজহাব। যারা বলেন সুবহান আল্লাহ, তাহলে ইমাম আবু হানিফা কি বলেছেন যে আমার নামে মাজহাব তৈরি করো? ইমাম আবু হানিফা হানাফি মাজহাবের ছিলেন না, হাদিস মানতেন। ইমাম শাফি সাহেব শাফি মাজহাবের ছিলেন না, হাদিস মানতেন। ইমাম মালিক সাহেব মালিকি মাজহাবের ছিলেন না, মাজহাব তৈরি হয় নাই, হাদিস মানতেন। ও ভাইজান, আল্লাহর নবী বললেন কোন ফেরকা চলবে না, মা আনা আলাইহি ওয়া আসহাবি। সাহাবা একরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই একটা দল মাত্র নাজাত পাবে, একটা দল মুক্তি পাবে, সেই দলের পরিচয় কি? আল্লাহর নবী পরিষ্কার করে বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীরা যেই দলে আছি, যেই মতে আছি, যেই পথে আছি, আলাইহি ওয়া আসহাবি, যেই মতের উপরে আমি আর আমার সাহাবীরা আছি, ওই পথে আর মতে চল হবে, এছাড়া কোন পথে চলা যাবে না। আমি জিজ্ঞেস করতে চাই, আল্লাহর নবী যখন বললেন আমি আর আমার সাহাবীরা যেই পথে যেই মতে আছি, এই পথে যারা চলবে তারা নাজাত পাবে, তখন কি চিশতিয়া কাদেরিয়া নকশবন্দিয়া ওই 126 তরিকা তৈরি হয়েছিল? তখন কি হানাফি শাফি হাম্বলি মালিকি ছিল? ওই সময়ে যেটা ছিল কিয়ামত পর্যন্ত নাজাত প্রাপ্ত দল সেইটাই থাকবে, ঠিক কিনা? আল্লাহর নবীর সময় যেই দল তৈরি হয় নাই, যেই ফেরকা তৈরি হয় নাই, সেই দলকে মানা যাবে না, ঠিক কিনা? আমার ভাইরা পরিষ্কার বুঝতে হবে। এবারে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, 1400 বছর পরে ওই কি জানি এলাকার নাম, বড়ই কুঠি না বড়ইকারি, বড়ই কুড়া গ্রামের লোকেরা আপনাকেও দেখবে না, আপনার সাহাবিদেরকেও দেখবে না। আপনি তো বললেন আমি আর আমার সাহাবিরা যেই পথে আর মতে আছি, এই পথে আর মতে যারা থাকবে তারাই নাজাত পাবে, কিন্তু ওই লোকেরা আপনাকেও দেখবে না, আপনার সাহাবিদেরকেও দেখবে না, তারা কেমনে চলবে? আল্লাহর নবী এবারে পরিষ্কার করে দিচ্ছেন, তারা তুফিকুম আমরাইন, আমি তোমাদের মাঝে দুটো জিনিসকে রেখে যাচ্ছি, আমি থাকবো না, আমার সাহাবি থাকবে না, কারো থাকা দরকার নাই, দুইটা জিনিসকে রেখে যাচ্ছি। একটা হলো লান্তা দিল্লু মা তামা সেকুম বিহিমা, তোমরা পথ ভ্রষ্ট হবে না, পদস্খলিত হবে না, মা তামাসাক্তুম বিহিমা, যতক্ষণ পর্যন্ত দুইটা জিনিসকে তোমরা ধরতে পারবে, সেই দুইটা জিনিস ধরে রাখবে। সেই দুটো জিনিস কি? কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা নাবিহি, একটা হচ্ছে আল্লাহর কিতাব কোরআন, আর একটা হচ্ছে আল্লাহর নবীর সহিহ হাদিস। আরেকটা কি? তারা তুফিক মামুরাইন, আমি তোমাদের মাঝে দুটো জিনিসকে রেখে যাচ্ছি, ল্যাংতা দিল্লু মা তামাসাক্তুম বিহিমা, তোমরা পদভ্রষ্ট হবে না, পদস্খলিত হবে না, গোমরা হবে না, মা তামাসাক্তুম বিহিমা, যতক্ষণ পর্যন্ত দুটো জিনিসকে ধরে রাখবে, একটা কিতাব আল্লাহ, আর একটা সুন্নাতা নাবিহি, একটা হলো আল্লাহর কিতাব, আর একটা হলো নবীর সুন্নাত, মানে হাদিস সহিহ হাদিস। এই হাদিসটা আছে মুত্তাই মালিক 2640, মুস্তাদরাকে হাকিম 319 নাম্বার, মুসলিমে আরেকটা হয়ে যাচ্ছে, অকাত তারাক তুফিকুম মা, আমি তোমাদের মাঝে এমন জিনিস লিখে যাচ্ছি, লাং তাদিল্লু বাদাহু ইনিস্তাসম ইনাতাসম তুম বিহি, যদি ওই জিনিসটাকে ধরতে পার ভালো করে শক্তভাবে ধরো, তোমরা পদভ্রষ্ট হবে না। সেই জিনিসটা হচ্ছে কিতাব আল্লাহ। সেই জিনিসটার নাম কি? ও আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বয়ান করতে ভুল করেন নাই। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা নিসার 59 নম্বর আয়াতে পরিষ্কার করে দিয়েছেন, ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূলি ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির যালিকা খায়রুন ওয়া আহসানু তাবীলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইন তানাযাতুম ফি শাইইন, যদি তোমরা কোন বিষয়ে বিবাদে লিপ্ত হও, বিতর্কে লিপ্ত হও, মুফতি জসিমউদ্দিন রহমানি বলছে একরকম, আরেকজনে বলছে আরেক রকম। জসিমউদ্দিন রহমানি বলল, ফরজ নামাজের পরে মোনাজাত বেদাত আল্লাহর নবী করেন নাই, সাহাবারা করে নাই, কোরআনে নাই, হাদিসে নাই, মক্কা মদিনায় এখনো করে না, ঠিক কিনা? অনেকে বলে আমার দেশে সব জায়গায় করে, আমি বলি তোমার দেশে সব জায়গায় করে, মক্কা মদিনায় সব জায়গায় করে না। তোমার বাপ দাদা যুগ থেকে করেছ, আর সাহাব আর মক্কা মদিনার লোকরা বাপ দাদা যুগ থেকে করে না। তোমার বাপ দাদা দলিল না, ওদেরটা দলিল, দলিল কারোটাই না। তারপরেও যদি বলতে চাও, আমি বলবো তুমি যেমন তোমার বাপ দাদার যুগ থেকে করো, মক্কা মদিনার লোকেরা বাপ দাদার যুগ থেকে করে না। পার্থক্য এই, তোমার বাপ দাদা তালাশ করতে করতে গেলে মিলবে হরে কৃষ্ণ হরে রাম, আর ওই মক্কা মদিনায় যারা করে না ওদের বাপ দাদা তালাশ করলে মিলবে সাহাবা আবু বকর ওমর ওসমান, ঠিক কিনা? ও ভাইয়েরা আমার, আজকে কোরআন এবং হাদিসের কোন দলিল নাই, একটা দলিল যায় বাপ দাদা যুক্তি করেছি, আল্লাহর আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে দিয়েছেন তুমি বলবা বাপ দাদা যুগ থেকে খতম পড়ে আসলাম, মিলাদ পড়ে আসলাম, খতমে তাহালিল, খতমে তসবিহ, খতমে নারিয়া, জাহান্নামের দুরুদ, নারিয়া মানে কি আগুন, জাহান্নামের দুরুদ দুরুদে নারিয়া, তারপরে খতমে খাজা গান, খাজার গান গেছে নাকি, খতমে খাজা গান, খতমে একই আছে জালালি, তারপরে খতমে আরো কি কি আছে না, কি খতম তৈরি করেছে ও ভাইরা। এইগুলো এই দেশে কতগুলো বাজে কিতাব আছে, মকসুদুল মুমিনিন, বারো চান্দের খুতবা, বারো চান্দের ফজিলত, এইসব বইগুলো দিয়ে ওই যে এক পদের ওষুধ আছে না রাস্তায় বেছে মায় বানায় আর পোলায় বেছে, ঠিক এরকম ভাবে চক বাজারে কিছু লাইব্রেরি আছে, ওরা নিজেরা লেখে নিজেরা বাজারজাত করে। আর এই দেশের মুসলমান কোরআন হাদিস পড়তে চায় না, সোজা কেমনে ইসলাম পাওয়া যাইবে, আল্লাহরে পাওয়া যাইবে, একটা বই কিনে তারপরে পড়া শুরু করে। ও মুসলমান জাতি, কোরআন এবং হাদিস পড়ো, কোরআন হাদিসে এই খতমে নারিয়া নাই, খতমে খাজেগান নাই, খতমে জালালি নাই, খতমে সাফিয়া নাই, খতমে তাহাদিল নাই, কোরআন খতমের এই রেসম রেওয়াজ নাই, কোরআন নিজেরা পড়ো খতম করা আপত্তি নাই, কিন্তু পয়সা দিয়া রসম রেওয়াজের কোন বিদাত করা যাবে না। আল্লাহ তাআলা বলেছেন এবারে এক মুফতি বলল জায়েজ নাই, আর হাজার মুফতি বলল জায়েজ আছে, এখন তুমি দেখবা মুফতি জসীমউদ্দিন বড় না উনি বড়, উনি বাইতুল মোকাররমের খতিব, এখন কি করবা। আল্লাহ তাআলা বলছেন কে বড় কে ছোট, কার পক্ষে লোক বেশি কার পক্ষে লোক কম, এইটা দেখা যাবে না মুসলমান। কোরআন যদি মানো, কোরআনের কথা বিশ্বাস করো, তাহলে শুনো আল্লাহ তাআলা সূরা নিসার 59 নম্বর আয়াতে বলছেন ফাইন তানাযাতুম ফি শাইইন, ও মুসলমান জাতি যদি তোমরা কোন বিষয়ে বিবাদে লিপ্ত হও, বিতর্ক দেখা দেয়, এক মুফতি বলল একটা, আরেক মুফতি একটা বলল, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূলে, তাহলে তোমরা ওটাকে আল্লাহর কাছে এবং আল্লাহর রাসূলের কাছে ফিরিয়ে দাও। আল্লাহর কাছে ফিরাবার মানে হলো কোরআনের সঙ্গে মিলাও, রাসুলের কাছে ফিরাবার মানে হচ্ছে আল্লাহর নবীর সহি হাদিসের সঙ্গে মিলাও। ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যদি সত্যিকার অর্থে আল্লাহর উপর বিশ্বাস করো, পরকালে বিশ্বাস করো, সত্যিকার মুমিন হও, মুনাফিক না হয়ে থাকো, তাহলে তোমরা আল্লাহর কাছে এবং রাসুলের কাছে ফিরিয়ে দাও, কোরআন এবং হাদিসের সঙ্গে মিলাও। কোরআন হাদিসে যেটা আছে ওইটা মানা যাবে, যেটা নাই সেটা মানা যাবে না, ঠিক কিনা। ভৈরবে একটা মাহফিল করেছিলাম, সেখানে আমার বিরুদ্ধে একটা বিশাল সমাবেশ করেছে, বক্তব্য দিয়েছে এক বক্তা, এর নাম হলো অলিপুরি নুরুল ইসলাম, অলিপুরি বাংলাদেশের শীর্ষ বক্তা একজন। ও আমার ভাইয়েরা, আমি বক্তব্য দিলাম যে পীরেরা এবাদত করতে করতে আল্লাহর সঙ্গে মিশে যায়, যেরকম নাকি চিনি পানির সঙ্গে মিশে যায়, শেষ পর্যন্ত জিকির করে আনাল হক আনাল হক, এটা শিরিক, এটা কি, এটা খালি শিরিক নাকি, যে আল্লাহ দাবি করেছে আল্লাহর সঙ্গে মিশে যায়, কি চরম শিরিক। এই আকীদাগুলো আমাদের সাথে আছে, এই পীরেরা সবক বুঝায় মরিদ জিকির করতে করতে আল্লাহর সঙ্গে মিশে যায়, বই আছে আমার কাছে। ও আমার ভাইয়েরা, দলিল দেয় কি দিয়ে, আমার বিরুদ্ধে সম্মেলন করলো, দলিল দিল কয় মসনবী শরীফ আছে, কোথায় আছে মসনবী শরীফ, আপনারা কোনদিন মসনবীর নাম শুনেছেন হাদিসের কিতাব? ও আমার ভাইয়েরা, ধোকা দিচ্ছে, প্রতারণা করছে দেশের বড় বড় বক্তারা, এই জন্য মনে রাখতে হবে এই সমস্ত অলিপুরি গলিপুরিরাই ইসলামকে ধ্বংস করেছে। কোরআনের দলিল নাই, হাদিসের দলিল নাই, আর কোন নবীদের কোন কথা নাই, মসনবী একটা ফার্সি কবিতার কিতাব, মাওলানা রুমি নামে একটা কবি ছিল রোম দেশে, ফার্সি কবি, ওই কবি একটা কাহিনী লিখেছে মনসুর হাল্লাজের কাহিনী। ও আমার ভাইয়েরা, মনসুর হাল্লাজ নামে একটা লোক ছিল, এ লোক ছিল নাস্তিক, কেউ বলেছে মুরতাদ, জিন্দিক, সে এরকম করতে করতে নিজেকে আল্লাহ দাবি করছে, আল্লাহর সাথে মিশে গেছে। বাগদাদের আলেমরা তাকে কতল করার ফতোয়া দিল, তাকে কতল করে তরবারি জবাই করে দেওয়া হয়, খালি জবাই করে দেওয়া হয় নাই, বরং তাকে আগুনে পোড়াইয়া ছাইগুলো নদীতে ফেলে দেওয়া হয়েছে, যাতে করে কোনো মাজার তৈরি করতে না পারে, এত চরম শাস্তি দেওয়া হলো। কিন্তু সুফিরা তাকে নজ করে আর বলে মনসুর হাল্লাজ আল্লাহ আল্লাহ করতে করতে পাগল হয়ে গেছে, আল্লাহর ওলি হইয়া আল্লাহর সঙ্গে মিশে গেছে, এরপরে আনাল হক দাবি করেছে, আনাল হক মানে আমি আল্লাহ। এই জন্য পিসাবরাও বলে আল্লাহর সঙ্গে ওরা নাকি মিশে যায়, আল্লাহ আল্লাহ বলে জিকির করতে থাকে, আমি আল্লাহ আমি আল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন আনাল হক জিকির করেছেন? না। সাহাবারা করেছেন? না। কেউ আনাল হক জিকির করলো না। এরা আনাল হক জিকির করে, আল্লাহর সাথে মিশে গেছে। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা কোরআনে পরিষ্কার বলে দিয়েছেন, আর রহমান ওয়া আলাল আরশ ইস্তাওয়া। আর রহমান আল্লাহ তাআলা আরশের সমাসীন। আল্লাহ কোথায়? আর পীর সাহেবের আবার লকুলুবুল মুমিনিন আরশুল্লাহ, আরবিতে বললো। এইটা শুনলে পাবলিক মনে করে মনে হয় কোরআনের আয়াত আরবি বলছে না। এরপরে আবার ফার্সি কবি মসনবীর কবিতা আছে, মান্না গুঞ্জাম দর জমিন আছে মা পীরদের শুন, লেকে গুঞ্জাম দর কুলুবে মোমেনা। বাবারা কান্দো কান্দো, এ কান্দায় মেলে সুরে পড়ে আর ফোস ফোস করে কান্দে। ও মুসলমান, সিনেমা দেখলে মানুষে কান্দে, ওই বুড়া মুরব্বীদেরকে সিনেমায় যদি মারামারি হয় বসাইয়া দাও, দেখবা কান্দতে কান্দতে চোখের পানি পড়বে, ঠিক কিনা? খবরদার খবরদার, কে কান্দাইলো আর কি করলো এই সব বাদ দাও, কোরআন হাদিসের কথা শুনো। কোরআন এবং হাদিসের যা না আছে যত কান্দায় মানা যাবে না। আল্লাহ তাআলা পরিষ্কার বলে দিয়েছেন, আর রহমান আলাল আরশ ইস্তাওয়া, আর রহমান আল্লাহ তাআলা আরশের সমাসীন। আল্লাহ বললেন আরশে। পীর বলল মুমিন বান্দার কলবে। এরপরে বলল আল্লাহ সর্বত্র বিরাজমান, সব কিছুর সঙ্গে মিশে থাকে। এই আকীদা হিন্দুদের, কাদের আকীদা? হিন্দুরা বিশ্বাস করে আল্লাহর কোনো ভিন্ন অস্তিত্ব নাই, আল্লাহর কোনো কিছু নাই, সব কিছুর মধ্যে মিশে আছে। সেই জন্য বট গাছ পূজা করে, বলদ পূজা করে, বড় কিছু দেখলেই পূজা করে, এমনকি বড় একটা লিঙ্গ দেখলেও পূজা করে, ঠিক কিনা? শিবের লিঙ্গের পূজা করে না? কেন করে? ওই হিন্দুদের আকীদা হলো যত কল্লা তত আল্লাহ, সর্বেশ্বরবাদ, সবকিছুর মধ্যে আল্লাহ মিশে আছে। ওই ভণ্ড সুফিদের তরিকাও সেটাই, সুফিরাও বলে পীরেরাও বলে ওয়াহদাতুল ওজুদ, আল্লাহ সবকিছুর মধ্যে মিশে আছে। কোরআন বলছে আর রহমান আলাল আরশ ইস্তাওয়া, আর রহমান আল্লাহ তাআলা কোথায় আছেন? আরশে আছেন। এইটা আছে সূরা তহা ২০ নম্বর সূরার ৬ নম্বর ৫ নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন আর রহমানু আলাল আরশে ইস্তাওয়া, আর রহমান আল্লাহর নাম, আলাল আরশ মানে আরশের উপরে, ইস্তাওয়া মানে সমাসীন, আল্লাহ কোথায় আছেন? আরশের উপরে। এটা যদি বিশ্বাস না করেন আমি সোজা একটা দলিল দিই। আল্লাহর নবী মেরাজে গেছেন না ভাইজান? মেরাজে গেলেন কেমনে? বাইতুল মুকাদ্দাস পর্যন্ত গেলেন। এরপরে পড়ুন হাদিসের কিতাব, তাফসীরের কিতাব, সব কিতাবে আছে আল্লাহর নবী প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, সব ভেদ করে সাত আসমান ভেদ করে চলে গেলেন। যদি আল্লাহ তাআলা মুমিন বান্দার কলবে হয়, সর্বত্র বিরাজমান হয়, তাহলে এত উপরে যাওয়া দরকার ছিল? কোথায় গেলেন? আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমানের অর্থ যদি এই হয়, আল্লাহর জ্ঞান আল্লাহর এলেম সর্বত্র বিরাজমান, তো ঠিক আছে, ঠিক কিনা? আল্লাহর জ্ঞান সর্বত্র বিরাজমান। আটলান্টিক মহাসাগরের তলদেশে অন্ধকার রজনীতে একটা পিপীলিকা যদি আস্তে আস্তে হাঁটে, আল্লাহ তাআলা ওই পিপীলিকার আওয়াজও শুনতে পান এবং পাগুলো দেখতে পান। জোরে বলুন সুবহানাল্লাহ। এই অর্থে আল্লাহ তাআলার এলেম সর্বত্র বিরাজমান, কিন্তু ভাইজান আল্লাহ তাআলা সব কিছুর মধ্যে মিশে আছে। আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান, এটা কোরআনের বিরুদ্ধে হাদিসের বিরুদ্ধে। আল্লাহর নবী ইরশাদ করেছেন, ইন্নাল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইয়ানজিলু ইলা সামাইয়িদ দুনিয়া, আল্লাহ রাব্বুল আলামিন প্রতি রাতের শেষ তৃতীয়াংশে প্রথম আসমান অবতীর্ণ হন আর ডাকেন, কে আছো ক্ষমা প্রার্থী, আমি ক্ষমা করে দেই, কে আছো রিজিক প্রার্থী, রিজিক দিয়ে দেই, কে আছো অসহায়, আমি তাকে সহায় দান করি, কে আছে বিপদগ্রস্ত, বিপদ দূর করে দেই, কে আছো অসুস্থ, আমি সেবা দান করি। আল্লাহ তাআলা প্রতি রাতে প্রথম আসমানে নেমে আসেন। ও ভাইজান, যদি আল্লাহ তাআলা আগের থেকে সর্বত্র বিরাজমান থাকেন, তাহলে নেমে আসা দরকার আছে কিছু? কোত্থেকে আসলেন? কোরআন নাজিল হয় নাই তো, নাজিল হলো কোত্থেকে? নাজিল বলে উপর থেকে নিচে নামা। লাইলাতুল কদরে, কদরের রাতে আল্লাহ তাআলা কি করেন? প্রথম আসমানে নেমে আসেন, বলেন এটা? তাহলে কোত্থেকে নেমে আসলো? ওরাও মানে, কিন্তু এইবার পেস লাগাই দিল। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা আরশে আছেন তা জানি, আল্লাহর হাত আছে কা নিরাকার, আল্লাহর আকার আছে, আল্লাহর হাত আছে, কোরআন আছে, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আল্লাহর হাত আছে। সেই হাত কেমন তা আমরা জানি না, খুব পরিষ্কার বুঝতে হবে। এতক্ষণ বললাম আল্লাহ আরশে আছেন, আল্লাহর হাত আছে, আল্লাহর পা আছে, আল্লাহর চেহারা আছে, কোরআনের সবগুলো দলিল আছে, কিন্তু আল্লাহ তাআলার হাতগুলো কেমন, পাগুলো কেমন তা আমরা জানি না, ঠিক কিনা? খবরদার, কেউ যেন ভুল ব্যাখ্যা না করে যে মুফতি জসীমউদ্দিন বলে গেছেন আল্লাহর আমাদের মতো হাত আছে, না তা বলছি নাকি? আমি বলতে চাই আল্লাহর হাত আছে, আল্লাহর পা আছে, আল্লাহর চেহারা আছে, আল্লাহ আরশে সমাসীন আছেন, আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে আসেন, এই সবগুলো বললাম, কিন্তু কেমনে আসেন তা আমি জানি না। ইস্তাওয়াহু মালুম, আল্লাহ আরশে সমাসীন তা মা জানি, মালুম জানা আছে। নুজুল রব্বে মালুম, আল্লাহ তার নাজিল হন তা আমরা জানি। ওয়াকাইফিয়াতুহু মাজহুল, এর পদ্ধতি আমার জানা নাই, পদ্ধতি জানা নাই। ওয়াল ঈমানু বিহা ওয়াজিবুন, ঈমান রাখা ফরজ। ওয়াসওয়ালু আনহা বিদআতুন, এই সম্পর্কে এর চেয়ে বেশি আর সওয়াল করা জায়েজ নাই, ঠিক কি না? কারণ হচ্ছে এই, আল্লাহ হচ্ছেন অসীম, বান্দা হচ্ছে জ্ঞান সসীম, ওর দৃষ্টি শক্তি সসীম, জ্ঞান শক্তি সীমাবদ্ধ। এই অসীম যে অসীমকে সীমিত জ্ঞান দিয়া আয়ত্ত করা যাবে না, এই জন্য কোরআনে যতটুকু আছে, হাদিসে যতটুকু আছে অতটুকু বললাম, বাকিটা আমরা দেখবো কেয়ামতের মাঠে, কিনা? তখন বলবো কেমন। এখন আমরা আল্লাহকে কোনো মানুষের সঙ্গে মিলাবো না, লাইসা কামিসলিহি শাইউন, আল্লাহর সাথে কারো কোনো তুলনা করা যাবে না। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমতুল্য সমপর্যায়ের কেউ নেই, এই জন্য তুলনা চলবে না। আমাদের হাতের মতো হাতটা বলি নাই, আমাদের পায়ের মতো পাটা বলি নাই, আমাদের মতো বসা আরশে আমি তা বলি নাই, আমি বলেছি আল্লাহ আরশে আছেন জানলাম, আল্লাহ আকাশে নামেন তাও জানলাম, কিন্তু কাইফিয়াত জানিনা, পদ্ধতি জানি না, আমি জানতে চাইও চাওয়াটাকে জায়েজ মনে করি না, সওয়াল করা জায়েজ না, ঈমান রাখা ফরজ। কিয়ামতের মাঠে আল্লাহকে দেখা যাবে, কোরআনুল কারীমে আল্লাহর নবীকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ হাল নারা রব্বানা, আমরা আমাদের আল্লাহকে দেখতে পাবো কি? আমরা কি আল্লাহকে দেখতে পাবো? আল্লাহর নবীকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, আল্লাহর নবী সাহাবীদেরকে পাল্টা প্রশ্ন করলেন, তোমরা বলো, তোমরা কি পূর্ণিমার চাঁদের পূর্ণিমার রাতে মেঘমালাবিহীন আকাশে, আকাশের পূর্ণিমার চাঁদকে দেখতে তোমাদের কোনো ভিড়াভিড়ি ধাক্কাধাক্কি করতে হয়? না, তা করতে হয় না। আবার প্রশ্ন করলেন, ঠিক দুপুরের সময় পরিষ্কার আকাশে, মেঘমালাহীন আকাশে তোমরা সূর্যকে দেখতে পাও কিনা, কোনো কষ্ট হয় কিনা? সাহাবায়ে কেরাম বলেন, না কষ্ট হয় না। এবারে আল্লাহর নবী বললেন, ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাযাল কামার ফি লাইলাতিল বদর। আল্লাহর নবী বললেন, আমার সাহাবীরা শুনে রেখো, তোমরা কিয়ামতের মাঠে তোমাদের রবকে দেখতে পাবে যেরকম ভাবে দুপুরের সময় পরিষ্কার আকাশে সূর্য দেখতে পাও, পূর্ণিমার রাতে পরিষ্কার আকাশে চাঁদ দেখতে পাও। এইটা দেখতে গিয়ে কোনো ভিড়াভিড়ি করতে হয় না, কষ্ট করতে হয় না, ঠিক তেমনি ভাবে তোমরা আল্লাহকে কিয়ামতের মাঠে দেখতে পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান জাতি, এই দেখতে হলে শর্ত আছে, এই মুশরিকরা দেখতে পারবে না। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যারা তার রবের লেখা চাও, সাক্ষাৎ করতে চাও, যারা আল্লাহর দেখা করতে চাও, সূরা কাহাফের একেবারে শেষ আয়াত, সূরা কাহাফের 110 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ফামান কানা ইয়ারজু রব্বিহি, যেই ব্যক্তি তার রবের লেখা চায়, সাক্ষাৎ চায়, ফালিয়ামাল আমালান সালিহা, সেজন্য বেশি করে নেক আমল করে। আর একটা শর্ত আছে, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রব্বিহি আহাদা, এবং তার রবের ইবাদত করতে গিয়ে যেন কোনো কিছুকে আল্লাহর সঙ্গে শরীক না করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর সাক্ষাৎ লাভ করা যাবে ঠিকই, দুনিয়ায় না আখিরাতে? দুনিয়া দেখা যাবে? আল্লাহ বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়ব মানে না দেখে বিশ্বাস করে। বোঝা গেল দুনিয়াতে আল্লাহকে দেখা যাবে না, আল্লাহর জান্নাত দেখা যাবে না, জাহান্নাম দেখা যাবে না। ও মুসলমানেরা, আজকে যারা আল্লাহকে বারবার দেখো আর দাবি করে, পিসাবেরা স্বপ্নে আল্লাহকে দেখতেছে। ও মুসলমান, কি দেখে আল্লাহ? যারা কিছু তো একটা দেখে, কিছু দেখে না, মিথ্যা বলে না, কি দেখে জানেন? ওদের বইতে লেখা আছে, সুফিদের বইতে আছে, আব্দুল কাদের, এগুলো মিথ্যা কথা, তবু ওদের জন্য ওদের জন্য ওদেরটা, আপনার জন্য না। যারা এগুলো বিশ্বাস করে, ওরা লেখছে আব্দুল কাদের জিলানি বলে একদিন মসজিদে বসে আছে, এই সময় শয়তান একটা বড় সিংহাসন তৈরি করে আসছে, আব্দুল কাদের তুমি যে ইবাদত করেছ, ইবাদত করতে করতে এত বড় মর্যাদায় পৌঁছে গেছ, এখন আল্লাহ খুশি হয়ে গেছেন, মেরাজে নেওয়ার জন্য জিব্রাইল আসছি, এই যে পালকি। আব্দুল কাদের জিলানি নাকি বলছে যে আরে শয়তান, মেরাজ তো নবীর জন্য হয়েছিল, আর কারোর জন্য হবে না। এইবারে উনি পিড়ান শুরু করছে, তো শয়তান দূরে গিয়ে বলে আব্দুল কাদের তোকে তোর এলেমে বাঁচাইল আজকে, উনি এটা তোর আরেকটা ধোকা। তখন শয়তানে বললো যে আব্দুল কাদের এই ফন্দি আটকে আমি এ পর্যন্ত 40 জনকে গোমরা করেছি, তাহলে বোঝা গেল ওদের কথা যদি মানা হয় আর এই ঘটনা ওদের কিতাবে যদি সত্য হয়, তাহলে বলবো ওই আব্দুল কাদের জিলানি পর্যন্ত যে 40 জনকে গোমরা করেছে, সেই 40 জনের কাছে যে শয়তান এসেছে তোমার পীরের কাছে সেই শয়তান আছে, ঠিক কিনা? ও ভাই জান কয় স্বপ্নে দেখেছি, আরে বেটা নবীর স্বপ্ন ওহি, তোর স্বপ্ন ওহি না, ঠিক কিনা? নবীর স্বপ্নের মধ্যে কোরআন নাজিল ওহী নাজিল হয় কারণ আছে, নবীদের সম্পর্কে বলা আছে তানামু আইনান ওয়াল কলবু ইয়াকজান, নবীদের চক্ষু ঘুমায় অন্তর সজাগ থাকে, এই জন্য নবীদের ঘুমে উজুভঙ্গ হয় না, আর তোমার তোমার ঘুমের মধ্যে খালি চক্ষু বন্ধ হয় না, তোমার ঘুমের মধ্যে কেবল রাস্তা সব খুলে যায়, আর উপরের রাস্তা নাক দিয়ে আওয়াজ করে আর পিছন দিয়ে আওয়াজ করে, ঠিক কিনা? দুই রাস্তায় একসাথে চলে, এরপরে এখানে পর্যন্ত না, নবীদের ঘুমের মধ্যে শয়তান আসতে পারে না, তোমার ঘুমের মধ্যে শয়তান আসে গোসল ফরজ হয়ে যায়, ঠিক কিনা? নবীদের ঘুমের তারা উজুভঙ্গ হয় না, আর তোমার ঘুমের মধ্যে শয়তান আসে একেবারে গোসল ফরজ করাইয়া দেয়, ঠিক কিনা? বোঝা গেল যেই ঘুমের মধ্যে স্বপ্নে দেখা ওই কি করে গোসল ফরজ হইয়া যায়, ওই ঘুমে যদি অন্য কিছু দেখে ওইটা দলিল হইতে পারে না, ঠিক কিনা? স্বপ্নের মধ্যে ধর্ম পায়, বিভিন্ন ওই ফাজাইল আমল আছে না, বারবার লিখেছে স্বপ্নের মাধ্যমে এই তাবলিগের দাওয়াতের কাজ পাওয়া গেছে। ও আমার ভাইয়ের একদিকে নবীওয়ালা কাজ, নবীওয়ালা কাজ যদি হয় আর আল্লাহর নবী এই কাজ করে থাকেন, তাহলে কেন তোমরা বলো এটা অমুকে চালু করেছে, ঠিক কিনা? ইলিয়াস সাহেব চালু করেছেন, অমুক চালু করেছেন, আল্লাহর নবীর কাজ যদি এটাই হয়ে থাকে তাহলে সেই কাজ তো কোন ব্যক্তি চালু করতে পারে, চালু করেছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক কিনা? তোমরা নিজেরাই বলতেছ এই কাজটা অমুকে চালু করেছে, বোঝা গেল আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে মদিনার থেকে মক্কার থেকে সেই গাড়ে হেরার থেকে যে ওহী নিয়ে এসেছিলেন, সাফা পাহাড় থেকে যে ওহী চালু করেছিলেন, দান্দার শহীদ করেছিলেন, সেই ওহী আর তোমাদের দাওয়াত এক জিনিস না, ঠিক কিনা? আমার ভাইয়েরা পরিষ্কার করে বুঝতে হবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবলীগ করেছেন, আল্লাহর নবী দাওয়াত দিয়েছেন, ওই দাওয়াত যদি এখনো দিতে হয় ও ভাইরা মনে রাখতে হবে আল্লাহর নবী রক্ত দিয়েছেন, জিহাদ করেছেন, আমাদেরও সেই কাজ করতে হবে। আল্লাহর নবী উহুদের ময়দানে যুদ্ধের ময়দানে অবতীর্ণ হলেন, আল্লাহর নবী যুদ্ধ করছেন, কাফেররা লক্ষ্য করল এই লোকটার গায়ে লোহার পোশাক পরা আছে, মাথায় লোহার টুপি আছে, তীর মারলে কাজ চলবে না, তরবারি আঘাত করলে চলবে না, এই জন্য দুষ্ট একটা কাফের চিন্তা করল বড় একটা পাথর যদি মাথায় মারা যায় ওই পাথরটা গায়ে ঢুকে নিজের মাথা নিজের লোহা নিজের মাথায় ঢুকে মারা যাবে, এই পরিকল্পনা করে একটা দুষ্ট কাফের আল্লাহর নবীর মাথায় পাথর ছুড়ে মারল। ওই হুন্ডা চালায় যারা তারা ভালো করে বুঝবে, হুন্ডা যেমন হেলমেটের দুই দিকে লোহা থাকে, এইরকম লোহার টুপির একদিকটা ভেঙ্গে আল্লাহর নবীর গালের ভিতরে ঢুকে গেল। অ মুসলমান চিন্তা করেছ কি, একটুখানি দাঁতে ব্যথা হলে নাচে আর লাফায় ব্যথায় ডাক্তারের কাছে যাওয়ার জন্য পাগল হয়ে যাও, আল্লাহর নবী যুদ্ধের ময়দানে অবতীর্ণ হয়েছেন, আল্লাহর নবীর মাথা ভেঙ্গে গালের ভিতর দিয়ে লোহা ঢুকে গেল, আল্লাহর নবীর দাঁত পড়ে গেল, আল্লাহর নবীর দাঁত পড়ে গেল, লোহা ভিতরে ঢুকে রইল, যুদ্ধের শেষে গিয়ে একজন সাহাবি লোহাটা বের করার জন্য দাঁত দিয়ে কামড় দিয়ে টান দিল, ওই সাহাবির সঙ্গে সঙ্গে দুইটা দাঁত পড়ে গেল, লোহাটা বেরিয়ে আসলো, আল্লাহর নবীর চেহারাটা রক্তে রঞ্জিত হয়ে গেল। আমার ভাইয়েরা এমনি ভাবে আল্লাহর নবী তায়েফের ময়দানে পাথর খেতে খেতে লুটিয়ে পড়লেন, আল্লাহর নবীকে হুনাইনের যুদ্ধে পাথর মারা হত তরবারি আঘাত করা হলো, লোহার টুপিটা ভেঙ্গে মাথায় ঢুকে গিয়েছিল। আমি জিজ্ঞেস করতে চাই আল্লাহর নবী এত কষ্ট করলেন আল্লাহ তাআলা দেখতেছিলেন কিনা, ফিরাবার ক্ষমতা ছিল কিনা? আল্লাহর নবী বড় বুজুর্গ ছিলেন না পিসেবরা বড় বুজুর্গ? আল্লাহর নবী বড় বুজুর্গ না তাবলীগের মুরব্বীরা বড় বুজুর্গ? এখন যে বলে দাওয়াতের মাধ্যমে সব যদি ইসলামে চলে আসে তাহলে আর কোন যুদ্ধ করা লাগবে না, কথাটা ঠিক না মিথ্যা? একটু সামনে চলুন। আমার ভাইয়েরা, আল্লাহর নবীকে আল্লাহ কত ভালোবাসেন একটু চিন্তা করে দেখো। কোরআন যখন নাজিল হতে লাগলো, আল্লাহর নবী কোরআনটাকে দ্রুত মুখস্থ করার জন্য ঠোঁট নাড়াচাড়া করে পড়তে লাগলেন, আরম্ভ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ওহী নাযিল করে দিলেন সূরায়ে কিয়ামা, এই সূরার ১৬ নম্বর আয়াত আল্লাহ বলছেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালাবি ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা। হে নবী, আপনি কোরআনকে দ্রুত মুখস্থ করার জন্য ঠোঁট নাড়াচাড়া করবেন না, ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা, নিশ্চয়ই গোটা কোরআনকে নূর বানিয়ে আপনার সিনার মধ্যে জমা করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি কোরআন মুখস্থ করে কষ্ট করবেন, এই কষ্ট করা দরকার নাই, এত মহব্বত নবীর সঙ্গে। আরো সামনে চলো। আল্লাহর নবী এবারে তাহাজ্জুদের নামাজ আদায় করছেন, রাত ভর ইবাদত করতে লাগলেন। আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা। হে মুযাম্মিল কামলিওয়ালা, আপনি রাতের বেলায় ইবাদত করুন, জাগুন, কুমিল লাইলা ইল্লা কালিলা, কিন্তু কিছুক্ষণ আপনি ঘুমান, নিসফাহু আবিল কুসমিনহু কালিলা, আপনি রাতের আধা রাত্র অথবা তার চেয়ে একটু কম, আউযু আলাইহি, অথবা তার চেয়ে একটু বেশি ইবাদত করুন। হে নবী, আপনি সারা রাত্র ইবাদত করলে খুশি, আমি আল্লাহ আপনাকে ঘুমান্ত দেখলে খুশি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। নবী রাত ভর ইবাদত করছেন, পা ফুলে যাচ্ছে। আম্মা জান আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহি, আল্লাহ তাআলা তো আপনার আগের পিছে সব গুনাহ ক্ষমা করে দিয়েছেন, আপনি কেন এত বেশি ইবাদত করছেন? আল্লাহর নবী বললেন, আফলা কুন আব্দান শাকুরা। আয়েশা, যে আল্লাহ তাআলা একজন এতিমকে নবী বানালেন, একজন অসহায় মানুষকে সহায় দান করলেন, আমি কি সে আল্লাহর শুকরিয়া আদায় করব না? সারা রাত্র ইবাদত করতে লাগলেন। এবারে পীর লিখেছে, আধ্যাত্মিকতার চূড়ান্ত মাকামে গেলে নামাজ রোজা লাগে না, শরিয়াতের থেকে বাঁচলে মারিফাতে গেলে নামাজ রোজা লাগে না। এই যে পীর সাহেব লিখে দিয়েছে, ওই যে সেই সিররে হক জামে নূর সুরেশ্বরী পীর লিখে দিয়েছে, বান্দা ইবাদত করতে করতে মাকামে তাওহীদ, এই তাওহীদ মানে এতক্ষণ আমি তাওহীদ বলছি তাওহীদ না, এই তাওহীদ হলো পীরদের তাওহীদ, মানে আল্লাহর সঙ্গে মিশে গিয়ে একাকার হয়ে যায়। ওই যে বললাম চিনি যেমন পানির সঙ্গে মিশে যায়, এরকম মিশে গেলে ইবাদত লাগে না। খালি লাগে না তা না, লেখছে মান আরাদাল ইবাদাতা বাদা ইত্তিসালিন ফাহুয়া কাফের, আল্লাহর সঙ্গে মিশে যাওয়ার পরে যদি ইবাদত করার ইচ্ছা করে তাহলেও কাফের। আমার ভাইরা, এই বুজুর্গ নামদারি শয়তানে বুজুর্গ। ওই যারা হজ করতে গেছেন তারা দেখেছেন তিন জায়গায় পাথর মারছে না শয়তানকে, আর লেখা আছে শয়তানে বুজুর্গ, মানে বড় শয়তান। ফার্সি ভাষায় লেখা আছে, আরবিতে লেখা আছে, ফার্সি লেখা শয়তানে বুজুর্গ। কি লেখা আছে? বুজুর্গ শয়তান, মানে বড় শয়তান। ও আমার ভাইরা, আল্লাহর নবীর ইতিহাস পড়ুন, সারা জীবন তিনি নামাজ পড়লেন, সারা জীবন ইবাদত করলেন, রোজা রাখলেন, মৃত্যু রোগে যখন আক্রান্ত হয়ে পড়লেন মসজিদে যাওয়ার মতো ক্ষমতা নাই। ইতিহাস পড়ুন, এশার নামাজ আজান হয়ে গেল, আল্লাহর নবী সাহাবা ইকরামদের জিজ্ঞেস করলেন নামাজ হয়ে গেছে কি? সাহাবা ইকরাম বললেন, ইয়ান্তাজিরুনাকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী আপনার জন্য সকল অপেক্ষমান রয়েছে। এবারে আল্লাহর নবী উজু করে তৈরি হলেন, বেহুশ হয়ে পড়ে গেলেন, আবার উজু করলেন, আবার বেহুশ হয়ে পড়ে গেলেন, তিনবার চারবার এরকম বেহুশ হয়ে পড়ে গেলেন। এরপরে বললেন, মরু আবা বকরিন ইউসাল্লি বিন্নাসে, যাও তোমরা আবু বকরকে বলো সে জন্য লোকদের ইমামতি শুরু করে দেয়। আল্লাহর নবীর হুকুম পেয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতি শুরু করে দিলেন। এরপরে আল্লাহর নবী একটু সুস্থতা বোধ করলেন, উযু করলেন, তো দুজন সাহাবীকে ডাকলেন, দুজন সাহাবীর কাঁধে ভর দিয়ে, ইউহাদা বাইনা রাজুলাইনে, দুজন লোকের কাঁধে ভর দিয়ে তিনি মসজিদে যাচ্ছেন। ওয়ারিজলাহু তাকুত্তানি বিল আরদে, আল্লাহর নবীর পা দুটো জমিনের সঙ্গে হেচড়ে হেচড়ে যাচ্ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান জাতি, যেই নবীর আগের পিছের সমস্ত গুনাহ ক্ষমা করা ছিল, কোরআনে পরিষ্কার বলা হয়েছে লিয়াগফিরালাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা মা তাআখখারা, হে নবী আল্লাহ তাআলা আপনার আগের পিছের সমস্ত গুনাহ ক্ষমা করে দিয়েছেন। সূরা ফাতার 2 নম্বর আয়াত, আল্লাহ বলছেন আপনার আগের পিছের সমস্ত গুনাহ ক্ষমা করে দিয়েছেন। সেই নবী মৃত্যু রোগে আক্রান্ত অবস্থায়ও দুজন সাহাবীর কাঁধে ভর দিয়ে পা হেচড়ে হেচড়ে মসজিদে যাচ্ছেন জামাতে নামাজ পড়ার জন্য। এরপরে কোন পীর বলে আধ্যাত্মিকতার চূড়ান্ত মাকামে গেলে পরে আল্লাহর সঙ্গে মিশে গেলে এবাদত লাগে না, নামাজ রোজা লাগে না, ওটা পীর না শয়তান। কারে শয়তান মিকুনি নামত ওলি, কারে শয়তান মিকুনি নামত ওলি, গর ওলি নস্তলানত বর ওলি, শয়তানের কাজ করো আর নাম দাও আল্লাহর ওলি। তুমি ওলি ঠিকই, তবে আল্লাহর ওলি না, বরং কার ওলি? শয়তানের ওলি। কার ওলি? ওলি কয় রকম? এক হচ্ছে আউলিয়াউর রহমান, আর একটা হচ্ছে আউলিয়াউর শয়তান। এরা কার ওলি? পরিষ্কার শয়তানের ওলি। আমার ভাইয়েরা, আল্লাহর নবী নামাজ পড়ছেন, এখন সমস্যা হচ্ছে পিসাবরা তো কোরআন দিয়ে দলিল দেয়, এই দলিল দিচ্ছে কোরআন দিয়ে, বুঝতে দাও সুরায় হেজরের 99 নম্বর আয়াতে দলিল পেশ করেছে, ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তুমি তোমার রবের ইবাদত করতে থাকো যতক্ষণে ইয়াকিন না আসে, তার মানে ইয়াকিন আসলে আর ইবাদত লাগবে না। কোরআনের দলিল দিয়ে দিল এখানে, কি বলবেন? ও আমার ভাইয়েরা, এজন্য বলেছি ভারতীয় কোন তাফসীর পড়া যাবে না, ভারতীয় লেখা, ইন্ডিয়ার লেখা, পাকিস্তানের লেখা, বাংলাদেশের লেখা, এই পীর মুরিদি তৈরি হওয়ার পরের কোন তাফসীর পড়া যাবে না, এই তাফসীর গুলোর মধ্যে গন্ডগোল লাগাইয়া দিয়েছে। এজন্য মনে রাখতে হবে এইটা সুফিদের তাফসীর। আল্লাহর নবী ওই আয়াতের কি ব্যাখ্যা দিয়েছেন তাফসীর ইবনে কাসির খুলে পড়ুন, কি তাফসীরের নাম? ইবনে কাসির, হাদিসের দ্বারা তাফসীর লেখা, আর অনেক আগের লেখায়, সুফিদের আগে লেখা, ওই তাফসীর খুলে দেখুন আল্লাহর নবী কি ব্যাখ্যা দিয়েছেন। আল্লাহর নবী বলছেন ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মানে মৃত্যু। ইয়াকিন মানে কি? আল মাউত, তার মানে হচ্ছে মৃত্যু পর্যন্ত আল্লাহর ইবাদত করো। ও মুসলমান, আল্লাহর নবী ব্যাখ্যা করলেন ইয়াকিন মানে মৃত্যু, মৃত্যু পর্যন্ত আল্লাহর ইবাদত করো। পীর বলল মারিফাতের চূড়ান্ত পর্যায়ে গেলে ইবাদত লাগবে না, পীরেরটা মানবো না আল্লাহর নবীর নিজের ব্যাখ্যা মানবো, কারটা মানবো? এইরকমই পিসাবরা করে, পীর দ্বারা দলিল বয়ন করে না। আমার ভাইয়েরা, পীর সাহেবরা দলিল পেশ করে, আবতাগু ইলাইহিল ওসিলা, বলে না একটা বার করো, আবতাগু ইলাইহিল ওসিলা, মানে ওসিলা মানে পীর ধরো। পীর সাহেবদের মুরিদরা কোরআন শরীফ পড়তে না পারলেও এই আয়াত মুখস্থ আছে, ঠিক কিনা? ও আমার ভাইয়েরা, এবারে কোরআন শরীফ খুলো, পরিষ্কার দেখো আয়াতটা পুরো পড়ো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল করিমের মধ্যে পরিষ্কার জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা অবতাগু ইলাইহিল ওয়াসিলাতা ওয়াজাহিদু ফী সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন, সূরা মায়দা 35 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে ইমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, অবতাগু ইলাইহিল ওয়াসিলাতা, এবং আল্লাহকে পাওয়ার জন্য ওসিলা তালাশ করো। তাফসীর পরে দেখুন আল্লাহর নবীর ব্যাখ্যা হচ্ছে ওসিলা মানে ইবাদত করা, বেতাআতিহি অবি আমালি ইয়ুরদিহি, আল্লাহ তাআলা যে ইবাদত পছন্দ করেন সেই ইবাদতগুলো বেশি করে করো। ওসিলা মানে কি? আল্লাহর নৈকট্য অর্জনের উপায় যেগুলো আছে ইবাদত, এবং এখানে বলা আছে ওয়াজাহিদু ফি সাবিলিহি, এবং তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করো। এইটা কি পড়ে? এইটা আর পড়ে না, মুখস্থ জানে না। ও আমার ভাইয়েরা, আল্লাহ বলছেন ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন, তাহলে ওসিলা মানে জিহাদ করা। ওসিলা মানে কি? জিহাদ করা, ওসিলা মানে জিহাদ করো। ওসিলা মানে নামাজ পড়ো, যারা কাজ করো, যাকাত দাও, ইবাদত করো, নফল পড়ো, এইখানে নিয়ে গেল ওসিলা মানে পীর ধরা। ওসিলা মানে কি পীর? আপনারা আজানের দোয়া পড়েন না? আতি মুহাম্মাদ আনিল ওসিলাতা, এখানে ওসিলা মানে কি? ওসিলা মানে যদি পীর হয় তার অর্থ হচ্ছে আতি মুহাম্মাদিন ওসিলাতা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুমি একজন পীর দাও, যেই পীরের দাবান ধরে উনি বেহেশত দেবেন নাকি? ওরা আসলে পীরকে বেশি মূল্যায়ন করে নবীদের চেয়ে, কথায়ও বলে পীর পয়গাম্বর, আগে পীর তারপরে কি বলে না, পীর পয়গাম্বর। খালি কি এ পর্যন্ত? এরা বলতে চায় নবুয়াত তো খতম হয়ে গেছে, বেলায়েত জারি আছে। বেলায়েত কি আছে? নবীরা ওহি পায় ফেরেশতার মাধ্যমে, আর পীর সাহেবরা ওহি পায় সরাসরি আল্লাহর থেকে ডাইরেক্ট। তাহলে পীর বড় হয়ে গেল না? পীরেরা সব দেখতে পায়। ও আমার ভাইরা, এই সমস্ত গাঁজাখুরি কথা দলিল পেশ করে কোরআন দিয়ে, এরপরে কোরআনে আবার পীর ধরার দলিল পেশ করার একটা, কোন মাসাদিকিন, সৎ লোকদের সঙ্গী হও। বলেন এটা সৎ লোকদের সঙ্গী হতে বলেছে, কথা ঠিক। এই সৎ লোক যে পীর তা পাইল কই? মরিদরা তো চিন্তা করে না যে কি বললো আর কি বললো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অকুনু মাসাদিকিন, সৎ লোকদের সঙ্গী হও। এবারে সেই সৎ লোক কারা, তাকে আল্লাহ বলেন নাই? আমরা আল্লাহকে জিজ্ঞেস করবো। কোরআনে বলেছেন সূরায়ে হুজুরাতের 15 নম্বর আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফী সাবিলিল্লাহি উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় ওই সমস্ত মুমিনরা যারা আল্লাহর উপর ইমান এনেছে, রাসূলের উপর ইমান এনেছে, সুম্মা লাম ইয়ারতাবু, এরপরে কোনো সংশয় করে নাই, দ্বিধাদ্বন্দ্ব করে নাই, মুনাফিকি করে নাই, ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফী সাবিলিল্লাহি, এবং তারা নিজেদের জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করেছে, উলাইকা হুমুস সাদিকুন, এরাই হচ্ছে সাদিকুন। এরাই হচ্ছে কি? বোঝা গেল, যারা জিহাদ করে, লড়াই করে, জান মাল দিয়ে যুদ্ধ করে, তারাই হলো সাদেকুন। এবারে দুইটা আজকে মিলাও, কুনু মা সাদেকিন, সৎ লোকদের সঙ্গী হও। সৎ লোক পাওয়া গেছে? ও মুসলমান, আল্লাহ বললেন সৎ লোকদের সঙ্গী হও, সেই সৎ লোকদের পরিচয় আল্লাহ দিলেন নিজে সূরা হুজুরাতের 15 নম্বর আয়াতে। আল্লাহর দেওয়া ব্যাখ্যা মানবো না পীরের দেওয়া ব্যাখ্যা মানবো, কোনটা মানবো? আল্লাহটা মানতে হবে। বলতেছিলাম আল্লাহর নবী তাহাজ্জুদ পড়তেছেন, ইবাদত করতেছেন, আল্লাহ বলে এত ইবাদত করা দরকার নাই। শুধু এ পর্যন্ত নয়, আরো সামনে চলো, আল্লাহর নবী মসজিদে নববীতে বসে কোরআন আলোচনা করছেন, সাহাবায়ে কেরাম দিয়ে পরামর্শ করছেন, এর মধ্যে কোন একজন সাহাবীর আওয়াজটা একটু বড় হয়ে গেল, আল্লাহর নবীর আওয়াজটা চাপা পড়ে গেল, সঙ্গে সঙ্গে আয়াত নাজিল হয়ে গেল সূরা হুজুরাতের 2 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবী ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বাদিকুম লিবাদিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশুরুন। হে ইমানদারগণ, খবরদার, নবীর আওয়াজের চেয়ে জোরে আওয়াজ করে কথা বলবে না। এমনটা যদি করো তোমাদের জীবনের সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যাবে, টের পাইবা না। নবীর আওয়াজের চেয়ে জোরে আওয়াজে কথা বলো। ওহী নাযিল হয়ে গেল নবীর জন্য এত মায়া। এবার আমি জিজ্ঞেস করতে চাই, ওই উহুদের ময়দানে যখন আল্লাহর নবীকে পাথর মারা হলো, আল্লাহ তাআলা দেখতে পাচ্ছিলেন কিনা? আল্লাহর ফিরাবার ক্ষমতা ছিল কিনা? ফেরাইছিল না? ফেরায় নাই। কেন ফেরায় নাই? আল্লাহর সঙ্গে একটু মায়া কমে গেছিল নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন অদ্দুহা ওয়াল্লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাকা রাব্বুকা মা ক্বালা। হে নবী, আপনাকে আপনার রব ছেড়েও দেন নাই, আপনার প্রতি অসন্তুষ্ট হন নাই, বলে তাহলে আমাকে এত মারলো আল্লাহ, তুমি কেন ফিরাও নাই? ফিরাবার ক্ষমতা তো ছিল, কেন ফিরাও নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল করিমে স্পষ্ট জবাব দিয়েছেন আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, আমি আমার নবীকে এজন্য কষ্ট দিয়েছি যাতে কোনো পীর এই কথা বলতে না পারে, আমরা খানকায় বসে বসে দিন কায়েম করে ফেলব, কোন তাবলিগি বুজুর্গ যেন বলতে না পারে, সব যদি নবীওয়ালা কাজের মাধ্যমে দাওয়াতের মাধ্যমে সব ইমানদার হয়ে যাওয়ার জেহাদ লাগবে না, এই কথা বলতে না পারে, সেজন্য আমি আমার নবীকে যুদ্ধের ময়দানে নিয়েছি, জেহাদের ময়দান অবতীর্ণ করিয়েছি, মার খেতে হয়েছে, মাথা ভাঙতে হয়েছে। কোরআন বলছে আম হাসিবিতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসসাতহুমুল বাআসাউ ওয়াদ-দাররাউ ওয়াযুলযিলু হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল্লাযীনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল করিমের সূরা বাকারার 214 নম্বর আয়াতে বলছেন আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা, তোমরা কি মনে করেছো এমনি সহজ জান্নাতে ঢুকে পড়বা, তোমাদের গায়ে কোনো জখম লাগবে না, মার খেতে হবে না, যুদ্ধের ময়দানে নামতে হবে না, এমনি তোমরা গণতন্ত্র দিয়ে অথবা খানকা দিয়ে অথবা মসজিদে পিকনিক করে তোমরা জান্নাতে ঢুকে যাইবা। তিন গ্রুপ বুঝেন না, এখনো একদল গেছে খানকায়, আর এক দল গেছে রাজনীতির ময়দানে গণতন্ত্র করতে, আর এক দল গেল কোথায় পিকনিক করার জন্য। আল্লাহ তাআলা বলছেন আম হাসিব তুমান তাদখুলুল জান্নাতা, তোমরা কি মনে করেছো জান্নাতে এমনি ঢুকে পড়বে, আলাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম, আর তোমাদের উপর আসবে না ওই সমস্ত বিপদ আপদ মুসিবত যা এসেছিল তোমাদের আগের লোকদের প্রতি, মাসসাতহুমুল বাআসাউ ওয়াদ-দাররাউ ওয়াযুলযিলু, তাদের উপর এসেছিল কঠিন দুর্ভিক্ষ অসহায় মুসিবত, ওয়াযুলযিলু এবং শত্রু কর্তৃক ভূমিকম্পের ন্যায় হামলা এসেছে, হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল্লাযীনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ, এমন কি স্বয়ং আল্লাহর রাসূল নিজে এবং তার সঙ্গী সাহাবীরা বলতে বাধ্য হলেন মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য আর কবে আসবে, এই কঠিন এক পর্যায়ে চলে গেল। এরপরই আল্লাহ বলছেন আলা ইন্না নাসরাল্লাহি করিব, আল্লাহর সাহায্য খুব কাছে, ময়দানের নামও নিজের সর্বশক্তি ব্যয় করে যুদ্ধ করো, তাহলে আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন। ও মুসলমান জাতি, যেই নবীর এত মর্যাদা, যেই নবীকে আল্লাহ এত ভালোবাসেন, সেই নবী যুদ্ধের ময়দানে অবতীর্ণ হলেন, 27টা যুদ্ধের কমান্ডার ইন চিফের দায়িত্ব পালন করেছেন, আল্লাহর নবী নিজে লোহার পোশাক পরেছেন। আজকে যারা বলে জেহাদের কোনো দরকার নাই, আর কোনো বিপদ আপদ আসবে না, শান্তিতে ইসলাম কায়েম করব, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের 142 নম্বরে বলেছেন আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা وَلَمَّا يَعْلَمِ اللَّهُ الَّذِينَ جَاهَدُوا مِنْكُمْ وَيَعْلَمَ الصَّابِرِينَ, তোমরা কি মনে করেছো এমনি জান্নাতে ঢুকে যাইবা, وَلَمَّا يَعْلَمِ اللَّهُ الَّذِينَ جَاهَدُوا مِنْكُمْ, আর আল্লাহ তাআলা দেখে নেবেন না, জেনে নেবেন না যে তোমাদের মধ্যে কারা জিহাদ করলো এবং কারা অটল রইল, এটা না জানা পর্যন্ত তোমাদেরকে এমনি জান্নাত দিবেন না। ও আমার ভাইয়েরা, বোঝা গেল আল্লাহর নবী জিহাদ করেছেন, লড়াই করেছেন, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ইন্না আল্লাহা ইউহিব্বুল ভালোবাসেন ওই সমস্ত লোকদেরকে যারা আল্লাহর রাস্তায় সীসা ঢালা লৌহ প্রাচীরের অটল থেকে যুদ্ধ করে, কান্নাহুম বুনিয়ানুম মারসুস, যেন তারা সীসা গলানো প্রাচীর, এরা আল্লাহ ভালোবাসে। আল্লাহর নবী যুদ্ধ করেছেন, আল্লাহ তাআলা নিজেও যুদ্ধ করেছেন, কোরআনে আল্লাহ তাআলা বলেছেন ওয়ামা কাতা ওয়ালাকিন্নাল্লাহ কাতালাহুম, আল্লাহ তাআলা এদেরকে কতল করেছেন, কে কতল করেছেন, হ্যাঁ পুরো কি সুন্দর আয়াত, ওলামা একরাম খুব ভালো করে শুনবেন, যারা আজকে বলে ইসলামে জিহাদ নাই, কেতাল নাই, মারামারি নাই, আমি কোরআন থেকে বলছি, একটা আয়াত কোরআনের বিরুদ্ধে যাচ্ছে না, বাইরে যাচ্ছে না, আল্লাহ তাআলা বলছেন সূরায়ে আনফালের 17 নম্বরাতে বলছেন ফালাম তাকতুলুহুম, আপনি তো ওদেরকে হত্যা করেন নাই, ওয়ালাকিন্নাল্লাহ কতালাহুম, বরং আল্লাহ নিজে ওদেরকে কতল করেছেন, কে কতল করেছেন, আল্লাহ, কে কতল করেছেন, আল্লাহ, কতল আছে ইসলামে, আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমার রমাইতা ইজ রমাইতা, আ যখন আপনি নিক্ষেপ করেছিলেন তখন আপনি নিক্ষেপ করেন নাই, ওয়ালাকিন্নাল্লাহ রমা, বরং আল্লাহ তাআলা নিজে নিক্ষেপ করেছেন। যারা বলেন সুবহানাল্লাহ, আছে শুধু এ পর্যন্তই না, আল্লাহ তাআলা নবীকে বলেছেন যে নবী আপনি যদি লা তুকাল্লাফ ইল্লা নাফসাকা, আপনি যদি আপনার সঙ্গে আর কেউ না থাকে আপনি একাই যুদ্ধ চালিয়ে যান। যারা বলেন সুবহানাল্লাহ, ফাকাতিল ফি সাবিলিল্লাহি, এটা আছে সূরায়ে আন-নিসা, এই সূরায়ে নিসার 84 নম্বর আয়াত আল্লাহ বলছেন ফাকাতিল ফি সাবিলিল্লাহি, আপনি আল্লাহর রাস্তায় যুদ্ধ করুন, কিতাল করুন, আপনি আল্লাহর রাস্তায় যুদ্ধ করুন, লা তুকাল্লাফু ইল্লা নাফসাকা, আপনি নিজেকেই মুকাল্লাফ করুন, যদি কেউ সাথে না থাকে অসুবিধা নাই আপনি একা চালিয়ে যান। তবে ওয়াহারিদিল মুমিনিন, আপনি মুমিনদেরকে যুদ্ধ করার জন্য উদ্বুদ্ধ করুন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইয়েরা, এবারে আসুন আল্লাহর অন্য নবীরা যুদ্ধ করেছেন কিনা, কোরআন বলছে হ্যাঁ যুদ্ধ করেছে, ওয়াকাতালা দাউদ জালুতা, দাউদ জালুতকে কতল করে ফেলেছে, কতল পাওয়া গেল। শুধু এ পর্যন্তই নয়, আল্লাহ তাআলা বলেছেন সব যুগের নবীর সঙ্গীরা যুদ্ধ করেছে, ওয়াকাইয়িম মিন নাবিন কাতালা মাহু রিব্বিউন কাসির, কত নবীরা ছিলেন যাদের সঙ্গে যারা ছিল সবাই যুদ্ধ করেছে। কোরআনুল কারীমের সূরা আল ইমরানের 146 নম্বরে আল্লাহ তাআলা বলছেন ওয়াকাইয়িম মিন নাবিন কাতালা মাহু রিব্বিউন কাসির, কত নবীরা গড় চলে গেছেন যাদের সঙ্গে অনেক আল্লাহওয়ালা বুজুর্গরা যুদ্ধ করেছেন। বোঝা গেল আগের যুগের বুজুর্গরা যুদ্ধ করেছেন, আমাদের নবীর সাহাবীরা যুদ্ধ করেছেন, আবু বকর যুদ্ধ করেছেন, ওমর যুদ্ধ করেছেন, আলী যুদ্ধ করেছেন, সমস্ত সাহাবায়ে কেরাম যুদ্ধ করেছেন, ও মুসলমান জাতি এই যুদ্ধ কোরআনে আছে। মুজাহিদিনদের চলা, মুজাহিদিনদের বলা, মুজাহিদিনদের খাওয়া, মুজাহিদিনদের ঘোড়া, ওয়ালাদিয়াত দবহান ঘোড়ার কথা আছে, সব কিছু কোরআনে বলা আছে। ও মুসলমান জাতি, আল্লাহর নবী সেই যুদ্ধ করেছেন, যুদ্ধের ময়দানে রক্তাক্ত হয়েছেন, আহত হয়েছেন। আমি বলতেছিলাম আল্লাহর নবী শুধু এ পর্যন্ত যুদ্ধ করেছেন তা না, ওহদের যুদ্ধে যুদ্ধ হচ্ছে, এই সময় একজন যুবক এসে বলছে ইয়া রাসূলুল্লাহ, এই আমার যৌবন, এই আমার বাহু, এই আমার শক্তি, এই আমার চেহারা, যদি আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যাই আমার জন্য কি পুরস্কার রয়েছে? আল্লাহর নবী বললেন জান্নাত রয়েছে, জান্নাত। যুবক বলল বাহবা এত সহজ জান্নাত, থলের ভিতর থেকে খেজুর বের করলো, কয়েকটা খেজুর খেয়ে বাকিগুলোকে ছুঁড়ে মারলো আর বলল এতগুলো খেজুর খেতে জান্নাতে যেতে আমার অনেক দেরি হয়ে যাবে। তরবারি নিয়ে দুশ্মনের ভিড়ের মধ্যে ঢুকে পড়লো, কালো মেঘের ভিতরে পূর্ণিমার চাঁদ যেরকম ঢুকে যায় এরকম ঢুকে গিয়ে যুদ্ধ করতে লাগলো, দুশ্মনদের স্তূপ করে ফেলতে লাগলো। সাহাবায়ে কেরাম ডাক দিলেন ও যুবক আমাদের মাঝে ফিরে আসো। যুবক ফিরে তাকালো, চেহারায় রক্ত, ঠোঁটে মুস্কি হাসি, বলছে ও আমার যুবক ভাইয়েরা, ও আমার সাহাবি ভাইয়েরা, তোমরা আমাকে বাধা দিও না, আমি ওহুদের পাহাড়ের দিক থেকে আল্লাহর জান্নাতের সুগন্ধ নাকের ভিতরে পাচ্ছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বলেছেন সূরায়ে তওবার 111 নম্বরেতে বলেছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবীলিহি সাফফান কান্নাহু, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, ইউকাতিলুনা ফী সাবীলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। ওয়া আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা আশতারা, নিশ্চয় আল্লাহ তাআলা ক্রয় করেছেন। কে ক্রয় করেছেন? বেচা কিনা করতে গেলে পাঁচটা জিনিস লাগবে, বেচা কিনা করতে গেলে কয়টা জিনিস লাগবে? একজন লাগবে ক্রেতা, একজন লাগবে বিক্রেতা, একটা লাগবে মাল পণ্য, আর একটা লাগবে মূল্য, আর একটা লাগবে বাজার, ঠিক কিনা? এবারে মিলাই দেখো, আল্লাহ তাআলা বলছেন সূরা তওবার 111 নম্বর আয়াত ইন্নাল্লাহ আশতারা, নিশ্চয় আল্লাহ তাআলা ক্রয় করেছেন ক্রেতাকে, মিনাল মুমিনিন, মুমিনদের থেকে ক্রয় করেছেন, মুনাফিকদের থেকে না, মিনাল মুমিনিনা, মুমিনদের থেকে ক্রয় করেছেন। কি ক্রয় করেছেন? আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, মুমিনদের জান এবং মাল ক্রয় করেছেন। কিসের বিনিময়ে? বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে। কিসের বিনিময়ে? এই পর্যন্ত সবাই পড়ে, এই পর্যন্ত বললে কেউ খাবে না। আল্লাহ তাআলা মুমিনদের জান এবং মাল ক্রয় করেছেন জান্নাতের বিনিময়ে। চলো ঘাটতি বস্তি বের হও, বলেন এরকম। এরপরে তারপরে না, বাজার পরে নাই, বাজারটা সামনে। এই বাজারের কথা বললে সবাই খেপে যাবে। আল্লাহ তাআলা বলছেন ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, ওরা আল্লাহর রাস্তায় যুদ্ধ করে। কি করে? এখানে জিহাদ বলে না, জিহাদ বললে ঘুরায় নফসের জিহাদ, কলমের জিহাদ, বক্তৃতার জিহাদ। ও আমার ভাইয়েরা, আল্লাহর নবী যখন জিহাদের ডাক দিতেন মদিনার গলিতে, তখন কি সাহাবায়ে কেরাম কলম নিয়ে বের হইতো, জিকিরের তসবি নিয়ে বের হইতো, না তরবারি নিয়ে বের হইতো? কোনটা? বোঝা গেল, মদিনার গলিতে হাইয়াল জিহাদ বললে সাহাবায়ে কেরাম যেই জিহাদ বুঝেছেন, আল্লাহর নবী যেই জিহাদ বুঝেছেন, মুহাদ্দিসিনে কেরাম যেই জিহাদ বুঝেছেন, কিয়ামত পর্যন্ত ওইটার নাম জিহাদ। কলমের জিহাদকে জিহাদ বলা যায় না, ওটা ভিন্ন জিনিস। হ্যাঁ, কলম দিয়ে লেখালেখির কাজ করে ভালো কথা, কিন্তু জিহাদ বলতে আল্লাহর নবী যেটা বলছিল নাম জিহাদ, ঠিক কিনা? তারপরও জিহাদের মধ্যে ওগুলো চেষ্টা করার মধ্যে আসতে পারে। এই জন্য আল্লাহ তাআলা ওই জিহাদ শব্দ এখানে ব্যবহার করেছেন কি? আল্লাহ পরিষ্কার বলেছেন ইন্নাল্লাহ ইউহিব, ইন্নাল্লাহ আস্তারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ও মুসলমান, এই পর্যন্ত বলে থেমে যাও না। ওই যে ফারাক্কার বাদ দিয়া পানির স্রোত ঘুরাইয়া দিল, ঠিক এইরকম ভাবে আল্লাহর কালামের আয়াতের সামনে একটা বাদ দিয়ে তারপরে ঘুরে আর একদিকে নিয়ে যায়, ঠিক কিনা? ও মুসলমান, যদি সত্যিকার অর্থে আল্লাহকে সন্তুষ্ট জড়া করার জন্য কাজ করে থাকো, আল্লাহর কালামকে বিশ্বাস করে থাকো, আল্লাহর কসম, আল্লাহর কোরআন নিয়ে ছিনিমিনি খেলবি না, আল্লাহর কোরআনকে কোন মুরব্বির কথায় ঘুরে আর একদিক দিবি না, খবরদার, কিয়ামতের মাঠে আল্লাহকে জবাবদিহি করতে হবে। আল্লাহর কোরআন ভালো করে পড়ো, আল্লাহ তাআলা কি বলেছেন? আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিল, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা, নিশ্চয় আল্লাহ তাআলা মুমিনদের থেকে তাদের জান এবং মাল ক্রয় করেছেন জান্নাতের বিনিময়ে। এবারে কি করতে হবে? আল্লাহ বলছেন ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ, তারা আল্লাহর রাস্তায় কিতাল করে, যুদ্ধ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। ফায়াকতুলুনা ওয়া ইউক্তালুন, তারা মারে আর মরে। কি করে? ইয়াকতুলুনা মানে কি? কতল করে। অযুক্তল মানে কি? তারা নিজেরাও কতল হয়। বোঝা গেল, মারে আর মরে। মারামারি আছে, কোরআনে আছে। ও ভাইজান, মারামারি করা ছাড়া উপায় নাই। আল্লাহ তাআলার দিন কায়েম করতে গেলে যুগে যুগে নবীরা মারামারি করেছেন, যুদ্ধ করেছেন, এখনো যুদ্ধ করতে হবে কিনা? কঠিন রাস্তা, আল্লাহ বলছেন ফায়াকতুলুনা ওয়া ইউক্তালুন। হ্যাঁ, তারা কতল করে, মারে আর মরে, এইরকম যারা করবে। এবারে আল্লাহ বলছেন বেচা কিনা হয়ে গেছে না? হয়ে গেছে। বেচা কিনা জমি কিনতে গেলে তিনটা দলিল দেখে, ঠিক কিনা? ব্রিটিশ আমল দেখে, পাকিস্তান আমল দেখে, বাংলাদেশ আমল দেখে, আর সিএস, আর একটা কি বিআরএস যাইহোক যা আছে, আল্লাহ তারাও তিনটা দলিল পেশ করেছেন। কি সুন্দর, দেখেন না? আল্লাহ তারা বলছেন وعدنا عليه حقا في التوراة والإنجيل والقرآن, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন তাওরাতে, ব্রিটিশ আমল, মুসা নবীর কাহিনী, মুসা নবীর কিতাব, ওয়াল ইনজিলে, ইনজিলে ওয়াদা করেছেন, ঈসা আলাইহিস সালামের কিতাব, পাকিস্তান আমল, ওয়াল কোরআনে, কোরআন বর্তমান আমল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ামান আওফা বিআহদিহি মিনাল্লাহ, আল্লাহর চেয়ে বেশি ওয়াদা পূরণ করার মালিক আর কে আছো? এখন চিন্তা করে বেসলাম তো আল্লাহর কাছে জানমাল সব ঠকলাম কিনা? গ্রামের কৃষক খেতের তরি তরকারি নিয়ে বাজারে গেছে, রাস্তার মুখে পাইকাররা কিনে রেখে দিছে, এখন বেটা বাজারে যাওয়ার চিন্তা করে ঠকলাম কিনা, ঠকলাম কিনা? এবারে মুমিনরাও চিন্তা করলো, বেচা কিনা তো করলাম, ঠকলাম কিনা? ছেলে মেয়ের কি হবে, বিবি বাচ্চার কি হবে, বাড়ি ঘর কি হবে? আল্লাহ বলছেন না, ঠকো নাই। ফাস্তাবশিরু বিবাইয়াকুমুল্লাযী বায়াতুম বিহ, ও মুসলমান জাতি, যারা আল্লাহর কাছে জান এবং মাল বিক্রয় করে দিয়েছো জান্নাতের বিনিময়ে, আল্লাহ যাদের মাল ক্রয় করে নিয়েছেন, তোমরা ঠকো নাই। ফাস্তাবশিরু বিবাইয়াকুমুল্লাযী বায়াতুম বিহি, তোমরা আল্লাহর সঙ্গে যেই বেচা কিনা করেছো ওই বেচা কিনায় তোমরা খুশি হও। ওয়াদালিকা হুয়াল ফাউজুল আযীম, আল্লাহ তাআলা বলছেন এটা হচ্ছে সবচেয়ে বড় সফলতা। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইয়েরা, এই কারণে আমি বলছি আল্লাহর নবী যুদ্ধ করেছেন, মুমিনরা যুদ্ধ করেছে, যুগে যুগে সাহাবারা যুদ্ধ করেছেন, সব নবীরা যুদ্ধ করেছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছিলেন ইব্রাহিম আলাইহিসসালাম, এবারে মূর্তিখানায় ঢুকলেন, দেখলেন যে মাশাআল্লাহ কি মূর্তি সামনে রাখা আছে। এই মূর্তিগুলোর ওই ইন্নজাত মনে আছে না, হানিফান, হানিফানের ব্যাখ্যায় চলে গেছিলাম, ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান। মনে আছে না নাকি ইব্রাহিম আলাইহিস সালাম বলেন হানিফান, হানিফ মানে সব বাতিলকে বর্জন করে এক আল্লাহকে গ্রহণ করা। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে আবার বলছেন ওয়ামা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। কেন এই কথা বলতে হইল? আল্লাহ বলছেন অনেক লোক, বেশিরভাগ লোকেরা সূরায়ে ইউসুফের 106 নম্বরাতে বলছেন ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়াহুম মুশরিকুন, বেশিরভাগ লোক ইমান আনা সত্ত্বেও মুশরিক। কি বেশিরভাগ লোক ইমান আনা সত্ত্বেও কি কেন মুশরিক? এতক্ষণ বুঝতে পেরেছেন না? মুশরিক দুই রকম, একরকম রাষ্ট্রীয় মুশরিক, আর একটা হচ্ছে ধর্মীয়। এই দুই প্রকারের মুশরিকদের থেকে বাঁচার জন্য আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন ওয়ামা আনা মিনাল মুশরিকিন। এবারে নিজে পরিষ্কার হয়ে গেল, এবারে জাতিকে বুঝাইতে হইবে। ও যুবকেরা, এবারে তোমাদের ওয়াজ শুরু হলো। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন এই মূর্তি পূজার সমাজ, এই পীর পূজার সমাজ, মাজার পূজার সমাজ, রাষ্ট্র পূজার সমাজ, দেবদেবী পূজার সমাজ, রাস্তার মোড়ে মোড়ে মূর্তি, শিখা চিরন্তনের মূর্তি, অগ্নি নির্ভর শিখা চিরন্তনের আগুন, এই সবগুলো আমাদের সমাজে আছে। মাজার পূজার পীর পূজা, যত রকমের পূজা আছে এই সবগুলো ভাঙতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম অপেক্ষায় রইলেন, মেলা আসলো, পূজার মেলা, লোকেরা সব মেলায় চলে গেল। ইব্রাহিমকে দাওয়াত দিল, ইব্রাহিম বলল আমি অসুস্থ, তোমরা চলে যাও। এবারে মূর্তিখানায় ঢুকলেন, ঢুকে দেখেন মূর্তিখানায় বিশাল বিশাল রাজকীয় মূর্তি, দামি দামি শাড়ি, আর খাবার দামি দামি খাবার আছে। আমার ভাইয়েরা, ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই মূর্তিখানায় ঢুকলেন, দেখলেন যে মূর্তির সামনে অনেক সুন্দর সুন্দর খাবার। এবারে তিনি বললেন ফারাগা ইলা আলিহাতিহিম ফাকালা আলা তাকুলুন। সূরা সফাত 91 নম্বর আয়াত বলা হলো যে তিনি মূর্তিদের কাছে গেলেন, বলে আলা তাকুলুন, খাও না, খা খা খা, খায় না। এবারে বলেন মা লাকুম লা তান্তিকুন, ব্যাপার কি, কথা কও না কেন, কথা কও, কথা কও, কথাও কয় না। ফারাগা আলাইহিম দারবান বিল ইয়ামিন, এবারে ডান হাতে জোরে থাপ্পড় মারলো। ও আমার ভাইয়েরা, পাথরের মূর্তির গায়ে থাপ্পড় মারলে মূর্তি ব্যথা পায় না নিজে ব্যথা পায়? এবারে মূর্তি ব্যথা পায় না নিজে ব্যথা পাইল, যখন নিজে ব্যথা পাইলে এখন আর ছাড়া যায় না। এবারে কুড়াল হাতে নিল, কুড়াল হাতে নিয়ে মূর্তির এক একটা মাথায় মারে, কারো কানে মারে, কারো পায়ে মারে, কারো হাতে মারে, সব চুর মার করে ফেলল। এবারে বড় মূর্তির গলায় কুড়াল লটকে তিনি সরে পড়লেন। লোকেরা চলে আসলো, এসে দেখে সর্বনাশ হয়ে গেছে, মূর্তিগুলো একেবারে এদিক সেদিক হয়ে গেছে, লোকেরা সব চলে গেল ওই মূর্তি পূজকদের লিডার নমরুদের কাছে। নমরুদ সঙ্গে সঙ্গে চলে আসলো, সঙ্গে সঙ্গে এসে দীর্ঘক্ষণ পর্যন্ত চিন্তা করলো। শেষ পর্যন্ত নমরুদ জিজ্ঞেস করলো, এই এলাকায় এমন কোন যুবক আছে কি যে যুবক এই মূর্তিগুলোকে সুনজরে দেখে না, মূর্তি পূজা পছন্দ করে না, মূর্তির সমালোচনা করে, এমন কোন যুবক আছে কি? আ যুবক ভাইয়েরা, নমরুদ কেন প্রশ্ন করলো যুবক আছে কিনা? নমরুদ বুঝতে পেরেছে কোন ঝড় তুফান হলো না, কোন ভূমিকম্প হলো না, কোন যুদ্ধ বিগ্রহ হলো না, বিনা যুদ্ধে, বিনা টর্নেডোতে, বিনা ঝড় তুফানে এই মূর্তিগুলো কে ভাঙলো? নিশ্চয় মূর্তি ভাঙ্গা পর্যন্ত শেষ না, এটা নিশ্চয়ই এই মূর্তির সমাজকে ভেঙে দিয়ে মূর্তির সমাজকে, মাজার পূজার সমাজকে, পীর পূজার সমাজকে, বিভিন্ন ফেরকাবাদি ভেঙে দিয়ে সব মানুষকে এক আল্লাহর একটা ওহিদের দিকে আহ্বান করার জন্য, একটা বিশাল পরিবর্তনের জন্য একটা বিপ্লব শুরু হয়েছে, আন্দোলন শুরু হয়েছে। আর এই রকম সমাজ পরিবর্তনের স্বপ্ন, সমাজ পরিবর্তনের পরিকল্পনা, সমাজ বিপ্লবের চিন্তা ভাবনা কোন বুড়া মানুষের মাথায় ঢোকে না, ঢোকে কার মাথায়? যুবকের মাথায় ঢোকে। এই জন্যই নমরুদ প্রশ্ন করেছে হাল মিন ফাতানি ইয়াজকুরু আলিহাতানা, বলে এমন কোন যুবক আছে কি এই এলাকায় যে যুবক এই মূর্তি পূজাগুলো পছন্দ করে না? নমরুদ ঠিকই বুঝতে পেরেছে। এবার লোকেরা বলল হা হা সামেনা ফাতাকালু সামেনা ফাতাই ইয়াজকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম। সূরা আম্বিয়া 21 নম্বর সূরা 60 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লোকেরা বলল হা সামিনা ফাতাই ইয়াজকুরুহুম, একজন যুবক সম্পর্কে জানি যে যুবক এই মূর্তিগুলোকে সুনজরে দেখে না, মূর্তিগুলোকে পছন্দ করে না। ইউকালু লাহু ইব্রাহিম, সেই লোকটার নাম হচ্ছে ইব্রাহিম, তার নাম কি? قالوا فاتوا به على اعين الناس لعلهم يشهدون, এবার লোকেরা তাড়াতাড়ি ধরে নিয়ে আসো, সবাই দেখুক এই লোকটাকে কে কাজটা করেছে। এবারে সবাই গিয়ে এই যুবকটাকে ধরে আনলো, ইব্রাহিমকে ধরে আনলো, ইব্রাহিমকে জিজ্ঞেস করলো, قالوا انت فعلت هذا بآلهتنا يا ابراهيم, ও ইব্রাহিম তুমি কি আমাদের আল্লাহদের সাথেই কারবার করেছো? ইব্রাহিম আলাইহিস সালাম বলল, একটু সুযোগ দিলেন, ক্বালা বাল ফালাহু কাবীরুহুম হাযা ফাসআলুহুম ইন কানু ইয়ান্তিকুন, না বরং এই বড়টাই করেছে, ওই যে হাত পা ভাঙ্গা শুয়ে আছে ওদেরকে জিজ্ঞেস করো, পারলোরা বলো কে ওদেরকে ভেঙেছে ওদেরকে জিজ্ঞেস করো, তোমাদের আল্লাহদেরকে জিজ্ঞেস করো, কে তোমাদের মাথা ভাঙলো, কে তোমাদের কান ভাঙলো, কে হাত ভাঙলো, পা ভাঙলো, তোমাদের কে এরকম সর্বনাশ করলো বলো। এবারে তারা বুঝতে পারলো এই মূর্তি কোনো কথা বলতে পারে না, উত্তর দিতে পারে না। সবাই এবারে চিন্তা করলো এর কেমনে কি করা যায়। ইব্রাহিমকে তারা বললো, দেখো তুমি তো জানো এই মূর্তি কথা বলতে জানে না, এই মূর্তি উত্তর দিতে জানে না। ইব্রাহিম আলাইহিস সালাম বলল, আমার জাতি, তাহলে তোমরা কেন পূজা করছো এমন দেবদেবীর, যেই দেবদেবী নিজে রক্ষা করতে পারে না, যে নিজেকে বাঁচাতে পারে না, এমনকি তার সামনে থেকে মাছি পর্যন্ত যদি খাবার নিয়ে যায় ফিরাইতে পারে না। আমি তোমাদেরকে দাওয়াত দিচ্ছি, ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহি আলিল্লাযি ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়ামা আনা মিনাল মুশরিকিন, ও আমার যুবক ভাইয়েরা তোমাদেরকেও সেই কাজ করতে হবে, এই মূর্তির সমাজকে ভেঙে দিয়ে তাওহীদের সমাজ গড়ার জন্য যদি বুকের তাজা রক্ত ঢেলে দেয় কে কে? তাইয়াসুল্লাহ তাকবীর, আল্লাহু আল্লাহ তাকবীর, আল্লাহু আকবার, সকল বিধান বাতিল করো, ওহির বিধান কায়েম করো, ভাইরা আমার। এবারে আসল কাহিনী শুরু হয়ে গেল, ইব্রাহিম যখন দাওয়াত দিলেন, এবারে দাওয়াতের কাজ হলো না, একদিকে একজন তাওহীদবাদী মুমিন আর একদিকে নমরুদের প্রশাসন, সামরিক বাহিনী, জনশক্তি, অর্থশক্তি, অস্ত্রশক্তি সব একদিকে রয়েছে, একজন মুমিন দাঁড়িয়ে আছে। ও মুসলমান যুবকেরা জেনে রাখো, তাওহীদের দাওয়াত দিতে গেলে তোমাদের বিরুদ্ধেও সমাজ খেপে যাবে, জাতি খেপে যাবে। আজকে মুফতি জসিমউদ্দিন রহমানি বড় বড় চাকরি করত, 50,000 টাকা ছিল বেতন মাসে, বিভিন্ন চাকরি একটা করতাম, কয়েক হাজার চাকরি করতাম, এখন সব চাকরি শেষ। আমার ভাইয়েরা কারণটা কি? আমার ভাইয়েরা একটাই কারণ, যতদিন পর্যন্ত তাওহীদের দাওয়াত দেই নাই অতদিন পর্যন্ত আমার কোনো শত্রু ছিল না, সবার কাছে প্রিয় ছিলাম। আর যখন তাওহীদের দাওয়াত শুরু হলো, শিরক আর বিদআতের বিরুদ্ধে দাওয়াত শুরু হলো, যখন ফেরকার বিরুদ্ধে দাওয়াত শুরু হলো, এক আল্লাহর দিনের দিকে আহ্বান করা শুরু হলো, ইসলামের দিকে আহ্বান করা শুরু হলো, তখন থেকে বিপদ আপদ আসতে শুরু করলো। এখন আমার বিরুদ্ধে সম্মেলন হচ্ছে, আমাকে হত্যা করার জন্য চক্রান্ত করা হয়েছে, বিভিন্ন জায়গায় হামলা করা হচ্ছে, মাহফিলের স্টেজ ভেঙে দেওয়া হচ্ছে। ও আমার যুবক ভাইয়েরা, ভয় পেলে চলবে না, মারদে মুমিন বাতিল সে হার গেছে, খৌফ সিকতা নেই সার, কাটা সিকতা হয় লেকিন সার ঝুকা সিকতা নেই, মরতে মমিন কোন বাতিল কে দেখে ভয় করে না, ভয় করবে কাকে? মমিনের জীবন মরণ কার জন্য? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, বলো আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব কিছু কার জন্য? ইস গরজে সে জুমা তল মে আয়া ও সুবহ শাম সালামত রাতি হ্যায়, ইয়ে জান তো আনি জানি হ্যায়, ইস জান কি কোই পরওয়াহ নেহি, জীবনটা কার দেওয়া? আল্লাহর দেওয়া। আল্লাহর কাছে মুমিনরা জান মাল বিক্রয় করে দিয়েছে, এই মুমিনদের কোনো ভয় নাই। ও মুসলমান জাতি, তোমরা যে মৃত্যুর ভয় দেখাচ্ছ, আমরা তো মৃত্যুরে কি চাই, ঠিক কিনা? তোমরা যে মৃত্যুকে ভয় করো, আমাদের কাছে সেই মৃত্যু সবচেয়ে প্রিয় জিনিস, ঠিক কিনা? ভাইরা আমার, আল্লাহর নবী যুদ্ধের জন্য নাম নিচ্ছেন, তবুকের যুদ্ধের জন্য প্রস্তুতি হচ্ছে, সাহাবায়ে কেরাম মসজিদে নববীতে বসে দলে দলে নাম লেখাচ্ছেন, এই সময় একজন মহিলা তার দুধের সন্তানকে নিয়ে হাজির করলো। ও আমার মা বোনেরা, খুব লক্ষ্য করে শোনো, আজকে যদি কারো ছেলে আল্লাহর দিনের জন্য জিহাদের কথা বলে, মা বাপ ভয় দেখায়, খবরদার এদিকে যাবি না, বরং মা বাবার উচিত ছিল তার সন্তানকে বলো সন্তান আল্লাহর জন্য যুদ্ধ করো, তুমি শহীদ হয়ে যাও, কিয়ামতের মাঠে আমি শহীদের আব্বা হয়ে, আমি শহীদের মা হয়ে আমি কিয়ামতের মাঠে উঠতে চাই। সেটা না করে বরং আরো ভয় দেখায়। আমার বোনেরা ও আমার মা বোনেরা ভালো করে শুনো, আল্লাহর নবী নাম নিচ্ছেন, একজন মহিলা তার দুধের সন্তানকে সে আল্লাহর নবীর হাতে পেশ করলো, বলল ইয়া রাসূলুল্লাহ আপনি যুদ্ধের জন্য নাম চেয়েছেন, আমার পরিবারে আমার সন্তানগুলো আগে শহীদ হয়ে গেছে, আমার ভাইগুলো আগে শহীদ হয়ে গেছে, আমার স্বামীও শহীদ হয়ে গেছে, আমার পরিবারে আর কেউ নাই, এই শিশুটাকে কবুল করুন। আল্লাহর নবী বলেন আমার মহিলা সাহাবী আমি তো যুদ্ধের জন্য নাম চাচ্ছি, তোমার এই দুধের শিশু তীর চালাতে পারবে না, তরবারি চালাতে পারবে না, ঘোড়ায় বসে পারবে না, উঠে বসতে পারবে না, ঢাল ঘোরাতে পারবে না, একে নিয়ে করবটা কি? আল্লাহর নবীর মহিলা সাহাবি দু চোখের পানি ছেড়ে দিয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি যুদ্ধের জন্য নাম চেয়েছেন, আমার পরিবার থেকে কেউ থাকতে হবে এটা আমি চাই, আমি চাই এই যুদ্ধ আমার কোন অংশগ্রহণ থাকুক, কিন্তু আর তো কেউ নাই, মেহরবানি করে কবুল করুন। আমি জানি আমার এই দুধের শিশু তীর চালাতে পারবে না, তরবারি চালাতে পারবে না, ঘোড়ায় বসতে পারবে না, উঠে বসতে পারবে না, ঢাল ঘোরাতে পারবে না, কিন্তু আমি জানি আমার এই শিশু তীর তরবারি খেতেও তো পারবে, ঢাল ঘোরাতে না পারলে নিজে ঢাল হতেও তো পারবে। আপনাকে লক্ষ্য করে যখন দুশ্মনরা তীর ছুড়ে মারবে, আপনাকে লক্ষ্য করে যখন দুশ্মনরা তরবারি আঘাত করবে, সেই মুহূর্তে আমার সন্তানটাকে আপনার সামনে পেতে ধরবেন, আমার সন্তান টুকরো টুকরো হবে, আমার সন্তান চাচরা হয়ে যাবে, আপনার দেহ রক্ষা পাবে, আমি সেজন্য দান করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ডরতে নেহি দুনিয়া মে মুসলমান কে শীশে জব দৌলত ঈমান মিলি উনকো নবী সে, তাওহীদ কি আমানত সিনোঁ মে হ্যায় হামারা, আশা নেহি মিটানা নামো নিশান হামারা। ও মুসলমান জাতি, যদি সেই তাওহীদের ঈমান থাকে, শিরক আর বিদআতের বিরুদ্ধে দাঁড়াতে পারো, সমাজ পরিবর্তনের স্বপ্ন নিয়ে এগোতে পারো, দুনিয়ার কোন শক্তি তোমার ক্ষতি করতে পারবে না। সাহায্য করার মালিককে রোমের গোয়েন্দারা ছিল সেই মজলিসে, গোয়েন্দারা গিয়ে রোম সম্রাটকে বলল, ও রোমের সম্রাট মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করার কোন দুঃসাহস দেখাবে না। রোমের সম্রাট জিজ্ঞেস করলো গোয়েন্দাদেরকে, বলো কি মুসলমানদের সৈন্য সংখ্যা আমাদের চেয়ে বেশি কি? বলে না তা তো অনেক কম। বলে তাহলে ওদেরকে অস্ত্র বেশি? বলে না অস্ত্র অনেক কম। বলে তাহলে ওদের গায়ে শক্তি বেশি? বলে না তাও ওরা জীর্ণ শীর্ণ, শুকনো রুটি আর খেজুর খায়। রোমের সম্রাট রাগ করে বলল, অস্ত্র আমার বেশি, শক্তি আমার বেশি, জনশক্তি আমার বেশি, কেন ভয় দেখাচ্ছ? গোয়েন্দারা বলল, রোমের সম্রাট জেনে রাখো তোমার সৈনিকদের কাছে সুন্দরী যুবতী আর মদের পেয়ালা যত বেশি প্রিয়, আল্লাহর নবী মুহাম্মাদের সৈনিকদের কাছে আল্লাহর রাস্তায় জীবন দেওয়া তার চেয়ে বেশি প্রিয়। জয় বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইয়েরা, আমাদেরকেও মনে রাখতে হবে আল্লাহর রাস্তায় কাজ করতে গেলে বাধা আসবে। তন দিয়ে বাদে মুখালিফ সে না ঘাবরায়ো কব, ইয়ে তো চলতি হয় তুঝে উঁচা উড়ানে কে লিয়ে। ও যুবকেরা, যুগে যুগে যুবকেরা এই কাজ করেছে, আসাবে কাহাবদের ঘটনা পরে তারা যুবক ছিল। কোরআন বলছে ইন্নাহুম ফিতিয়াতুন আমানু বিরাব্বিহিম, ওরা ছিল কয়েকজন যুবক যারা তাদের রবের উপর ঈমান এনেছিল, তারা শিরক করে নাই, বিদআত করে নাই, তাদের মধ্যে মুনাফিকি ছিল না। ইন্নাহুম আফিতিয়াতুন আমানু বিরাব্বিহিম, তারা ছিল কয়েকজন যুবক। কোরআনুল কারীম সূরা কাহফ এই সূরার 13 নম্বর আয়াত আল্লাহ বলছেন ইন্নাহুম ফিতিয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা, আমি তাদের হেদায়েত কারো বাড়িয়ে দিয়েছি। ওরা বাতনা আলা কুলুবিহিম ইজ ক্বামু ফাকালু রাব্বুনা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ লান নাদউআ মিন দুনিহি ইলাহান লাকাদ কুলনা ইযান শাতাতা, তারাও তাওহীদের দাওয়াত দিল, তারা বলল আমরা এক আল্লাহ ছাড়া অন্য কোন ইলাহের দাওয়াত দিতে পারি না, আমাদের রব একজন যিনি আসমান এবং জমিনের রব। আমার ভাইরা, আমাদের নবীজি বলেছেন এই আয়াতের তাফসিরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইবনে কাসির খুলে দেখো, আল্লাহ রাসূল বলেছেন নুসির তুমি স্বভাবে অমনে তুমি সুযোগ, আমি যুবকদের মাধ্যমে সাহায্য প্রাপ্ত হয়েছি আর বুড়াদের দ্বারা বাধাগ্রস্ত হয়েছি। ও যুবকেরা, আজকে তোমাদের জন্য চতুর্দিক থেকে আহ্বান আসছে, কাশ্মীর থেকে আহ্বান আসছে, ফিলিস্তিন থেকে, ইরাক থেকে, আফগানিস্তান থেকে, তোমার আরাকান থেকে চতুর্দিক থেকে আহ্বান চলে আসছে। আল্লাহ বলছেন মালাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল করিমের সূরা নিসা এই সূরার 75 নম্বর আয়াতে বলছেন ওয়ামা আলাইকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, ও যুবকেরা তোমাদের কি হয়েছে, তোমরা আল্লাহর রাস্তায় যুদ্ধ করছো না, ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজালে ওয়ান নিসায়ে ওয়াল বিলদান, অথচ অসহায় পুরুষেরা, অসহায় নারীরা, অসহায় শিশুরা আফগানিস্তান থেকে, ফিলিস্তিন থেকে, কাশ্মীর থেকে, আরাকান থেকে, সব জায়গা থেকে ফরিয়াদ করছে। আল্লাহ যারা ফরিয়াদ করে করে বলছে আমাদের রব আমাদেরকে জালিম অধ্যুষিত জনপদ থেকে বাঁচাও, তুমি আমাদেরকে তোমার পক্ষ থেকে একজন ন্যায়নিষ্ঠবান নেতা দান করো, তুমি আমাদের জন্য তোমার পক্ষ থেকে সাহায্যকারী পাঠাও। ও আমার যুবক ভাই, আল্লাহ আহ্বান করেছেন সূরা নিসার 75 নম্বর আয়াতে, এই আহ্বানে সাড়া দেওয়ার জন্য আবার তোমাদের কি তৈরি হতে হবে, ফের তুজে একবার করনি হে জাহান কি রহবরি, উঠ খোদা কে নাম লেকর ফের আলম বরদারে বান, আবার তোমাকে বিশ্বের নেতৃত্ব দেওয়ার জন্য সালাহউদ্দিন আইয়ুবী, মোহাম্মদ বিন কাসেম, তারেক বিন জিয়াদ, খালিদ বিন ওলিদের মতো যুবক হয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। ইব্রাহিম আলাইহিস সালামের সামনে বাধা আসলো, ও আমার যুবক ভাইয়েরা, এবারে ওই শয়তানের গ্রুপ নমরুদের বাহিনী ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করার চক্রান্ত করল। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ম হলো যতক্ষণ পর্যন্ত বান্দার ক্ষমতা থাকে অতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা দেখতে থাকেন, সাহায্য দেখতে থাকেন ঠিক আছে কিনা। ফেরেশতারা আসলো, জিব্রাইল মিকাইল ইসরাফিল এসে হাজির হয়ে গেল, ইব্রাহিম একটু হুকুম দাও আমি জিব্রাইল পাখা দিয়ে উড়িয়ে দেই ওদেরকে, মিকাইল বলল বাতাস দিয়ে উড়িয়ে দেই, ইসরাফিল বলল শিঙ্গায় ফুদিয়ে দেই। আল্লাহর নবী ইব্রাহিম বললেন ও জিব্রাইল মিকাইল ইসরাফিল, আমি তো তোমাদের ইবাদত করি না, তোমাদের কাছে সাহায্য চাই না, আমি ইবাদত করি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমি কেবলমাত্র তোমারই গোলামি করি আর তোমার কাছে সাহায্য চাই। আমি লোকেরা পুরুষেরা জীবনের সকল ক্ষেত্রে সাহায্য করা মালিককে না, কোন খাজা বাবা, গাজা বাবা, লেঞ্জা বাবা, পীর বাবা, কোন ব্যক্তির হেদায়ত দেওয়ার মালিক নাই, সাহায্য করা মালিক নাই, হেদায়ত দেওয়ার মালিককে, সন্তান দেওয়ার মালিককে, রিজিক দেওয়ার মালিককে, যুদ্ধে বিজয় দেওয়ার মালিককে। আজকে যারা মুনাফিক তাদের মধ্যে নেফাক আছে, একথা আমার না, আল্লাহ নবী বলেছেন মাল্লাম ইয়াকযু ওয়ালাম ইউহাদ্দিস বি নাফসাহু মা তাআলা শাওবাতিন মিনান নিফাক, যেই ব্যক্তি জীবনে কখনো যুদ্ধ করে নাই অথবা যুদ্ধের স্পৃহা মনে লালন করে নাই, মনে মনে যুদ্ধের জিহাদের চেতনা রাখে নাই, মা তাআলা শাওবাতিন মিনান নিফাক, সে মুনাফিকই মৃত্যুবরণ করলো, মুনাফিক অবস্থা মারা গেল। আমার ভাইয়েরা, মুনাফিকের আলোচনা হচ্ছিল, মুনাফিকের আলোচনা করতে গেলে বুঝতে হবে মুনাফিক কত পর্যায়ে আছে, রাষ্ট্রীয় মুনাফিক, ধর্মীয় মুনাফিক, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আজকে যারা কোরআনের একটা গুরুত্বপূর্ণ ফরজকে, আজকে নামাজ যেরকম ফরজ, রোজা যেরকম ফরজ, হজ যেরকম ফরজ, আমি বলি ঠিক সেরকম ভাবে সারা দুনিয়ার মুসলিম মুসলমানদের সাহায্যের জন্য যুদ্ধ করাটাও কি। আমার ভাইয়েরা, ইব্রাহিম আলাইহিসসালামকে দেখো, আল্লাহর নবী উমরা করার জন্য আসলেন মদিনার থেকে মক্কা পর্যন্ত আসলেন, হুদাইবিয়া এসে বাধাগ্রস্ত হয়ে গেলেন, আল্লাহর নবী ওসমানকে পাঠাইলেন যাও মক্কার লোকদেরকে বুঝাও আমরা যুদ্ধ করতে আসি নাই, আমরা উমরা করতে এসেছি। মক্কার লোকেরা ওসমানকে আটকে একটা খবর ছড়াইয়া দিল, ওসমানকে হত্যা করা হয়েছে। ও আমার ভাইয়েরা, আসলে কি ওসমানকে হত্যা করা হয়েছিল? তাহলে যারা বলে নবী গায়েব জানে এরা কি বলবে এখানে? আল্লাহর নবীর শিবিরে যখন এই খবর পৌঁছে গেল, আল্লাহর নবী তাবুর থেকে বের হয়ে চলে আসলেন, জোরে চিৎকার ডাক দিলেন সাবাস সাজারা, ওই গাছের নিচে অবস্থানকারী সাহাবীরা চলে আসো। সব সাহাবীরা চলে আসলেন আর বললেন আল্লাহর নবী বক্তব্য দিলেন, আমি শুনেছি আমার ওসমানকে নাকি হত্যা করা হয়েছে। ও সাহাবীরা, আমি হাত রেখে দিলাম, আমার হাতের উপর হাত রেখে বায়াত করো, হয়তো আমরা ওসমান হত্যার প্রতিশোধ নিতে গিয়ে মক্কা বিজয় করে ছাড়ব, নতুবা সকলেই শহীদ হয়ে যাব, একটা লোকও আর মদিনায় ফিরে যাব না, কে কে রাজি আছো? চোদ্দশো সাহাবায়ে কিরাম পর্যায়ক্রমে নবীর হাতের উপর হাত রেখে বায়াত করলো। এক পর্যায়ে আল্লাহর নবী নিজের হাতটাকে ও নিজের বাম হাতটাকে ডান হাতে রেখে দিয়ে বলল, এইটা ওসমানের হাত, ওসমান যেন বায়াত থেকে পিছনে থেকে থেকে বাদ পড়ে না যায়। চোদ্দশো সাহাবায়ে কিরাম বায়াত করলো, আল্লাহর নবী বায়াত নিলেন। কোরআন বলছে আল্লাহ তাআলা খুব পছন্দ করেছেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতা শাজারা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতহ এর ১৮ নম্বর আয়াতে বলছেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন, আল্লাহ তাআলা মুমিনদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন, ইয ইউবাইউনাকা তাহতা শাজারা, যখন তারা বায়াত করছিল আপনার কাছে গাছের নিচে বসে। বায়াত পাওয়া গেল, পীর সাহেবের মুরিদ খুশি হয়ে গেল, অ মুসলমান কয় কোরআনে বায়াত আছে, আমিও কই বায়াত তো আছে ঠিকই, কিন্তু সেই বায়াত কি সিস্তিয়ার বায়াত, তরিকার বায়াত, ওই বায়াত কেমনে নেয় তাও আছে বই, বইল চরমায় বিষয়ে বই আছে কেন, সবচেয়ে হক্কানি বীর বলে তাকে সেইখানে লেখছে বায়াত ক্যা মাইনে, এই বইয়ের নামে সাবাওয়াজে সাকিয়া, এই বায়াত, এই বইয়ের দুই ৫৫ পৃষ্ঠা লেখা আছে, কারো দুইজন পীর থাকলে দুই পীর দুই ডানা ধরে বেরতে নিয়ে যাওয়ার কোন অসুবিধা নাই। এরপরে লেখছে বয়াত কেমনে নিবে, আর বয়াত কেমাই উপর তরিকা চিস্তিয়া কাদেরিয়া নকশাবন্দিয়া মুজাদ্দিদিয়াকে উপর হাত ফকির মোহাম্মদ এসাককে খলিফা জনাব কারি ইব্রাহিম সাহেবকে আই মেরে আল্লাহ উস তরিকাকে নেয়ামতু কো মেরে নসিব কর। এই তরিকার নিয়ামত চাইতেছে, ইসলামের নিয়ামত না। আমি জিজ্ঞেস করতে চাই, আল্লাহর নবী যে বায়াত নিয়েছিলেন, কোরআনে হাদিসে যে বায়াতের কথা আছে, সেই বায়াত কি চিশতিয়া কাদরিয়া নকশাবন্দিয়া মুজাদ্দিদের বায়াত না অন্য কোন বায়াত ছিল? কোরআন পড়ুন, ধোকা দিয়েন না। যারা আজকে পীরের মুরিদ হয়ে খপ্পরে পড়েছেন, তওবা করো মুসলমান, কিয়ামতের কঠিন দিবসে আল্লাহর কাছে নাজাত পাওয়ার কোন উপায় থাকবে না। তোমাদের সামনে কোরআনের আয়াত এসে গেছে, আমি কোরআন ধরে ধরে বলছি, বায়াত কোরআনে আছে, সেই বায়াত কিসের বায়াত ভালো করে পড়ো। আল্লাহর নবী একজন সাহাবীর জন্য জীবন উৎসর্গ করলেন, চোদ্দশো সাহাবায়ে কিরাম জীবন উৎসর্গ করলেন, আল্লাহ তাআলা সেই বায়াতে খুশি হয়ে গেলেন, শুধু খুশি হন নাই, এরপর আল্লাহ তাআলা বলছেন, ইয়াদুল্লাহি ইল্লাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, যারা আপনার হাতে হাত দিয়ে বায়াত করেছে তারা আপনার কাছে বায়াত করছে না, ইন্নামা ইউবাইউনাল্লাহ, তারা আল্লাহর কাছে বায়াত করছে। তাদের হাতের উপরে আল্লাহ তাআলার নিজের হাত ছিল, বলেন সুবহান আল্লাহ। এই বায়াত কি চিশতিয়ার কাছে বায়াত ছিল? কোন পীরের তরিকার বায়াত ছিল? বায়াত আছে, আজকেও সেই বায়াতের প্রয়োজন আছে। একজন মুমিনকে যখন বন্দী করা হলো তখন বায়াত নিয়েছিল, আজকেও যদি সারা দুনিয়ার মুসলিমদের একজন ইমাম থাকত আর সেই ইমাম বায়াত নিত যে আমরা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করব, এই দেশ মুসলিমদের দেশ, 90% মুসলিম দাবি করো, কোরআন ছাড়া কোনো সংবিধান থাকবে না, সব ফেরকা বাদ দিয়ে দল বাদ দিয়ে প্রায় 3,00,000 মসজিদ, হাজার হাজার মাদ্রাসা, লক্ষ লক্ষ মাদ্রাসা ছাত্র শিক্ষক মসজিদের ইমাম সব যদি একজন ইমামের পিছনে একত্র হয়ে একজন ইমামকে বায়াত দিত আর বলতো আমরা যতক্ষণ পর্যন্ত কোরআনকে আমাদের সংবিধান না পাবো আমরা কি হব না, নীরব হব না, নিস্তব্ধ হব না, যতক্ষণে কোরআনকে সংবিধান পাবো না, এই স্লোগান দিয়ে যদি আজকে সবাই একজন ইমামকে বায়াত দিত এই দেশে ইসলাম ছাড়া আর কি চলতে পারে? ওই বায়াতটা ছিল, বুখারী খুলে দেখুন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, আল ইমামু জুন্না, ইমাম ঢাল, ইউকাতালু বিওয়ারাইহি, ঢালের আড়ালে থেকে যেমন যুদ্ধ করে মানুষ, এরকম একজন ইমামের নেতৃত্বে মুসলিমরা যুদ্ধ করবে। আজকে সেই ইমাম নাই, ওটা খ্রিস্টানরা চিন্তাই করে নিয়ে গেছে, খ্রিস্টানদের একটা পোপ আছে, সারা দুনিয়ার খ্রিস্টানরা ভ্যাটিকানের সেই খ্রিস্টানকে মেনে চলে, একটা মরলে আরেকটাকে বানায়, ঠিক কিনা? আর মুসলমানদের সেই খেলাফ ব্যবস্থাকে ভেঙ্গে চুড়ে পীরদের মধ্যে ঢুকিয়ে দিয়েছে খেলাফ, পীরের খলিফা, এক এক পীরের দশ খলিফা, বিশ খলিফা, ঠিক কিনা? হাজার হাজার খলিফা, পীরের ছেলে পীর, কি মাশাআল্লাহ, একেবারে রাজকীয় অবস্থা। আমার পীরের গদ্দি নাসিন, পীরের একটা গদ্দি আছে, সেই গদ্দির উপরে বসলে হয় কি, গদ্দি নাসিন, এই সবগুলো ফার্সি ভাষা। ভাইরা আমার, আমরা পরিষ্কার বলি, বায়াত তো আছে, সেই বায়াত নেওয়ার অধিকার হচ্ছে মুসলিমদের একজন লিডার থাকবে ইমাম, ওই ইমাম গোটা মুসলিম উম্মাকে ঐক্যবদ্ধ করে বায়াত নিবে, আল্লাহর দিন কায়েমের জন্য জেহাদের নেতৃত্ব দিবে, এইটা ছিল বায়াত। সেই বায়াতটা যদি আজকে থাকতো, তাহলে আজকের আর বাংলাদেশে এতগুলো দল, এত ফেরকা, এত কিছু হতে পারে না। আজকে মুসলমানরা সেই দলগুলো বাদ দিয়ে, সেই আসল বায়াত বাদ দিয়ে, বায়াতটাকে ছিনতাই করে পীর সাহেবরা নিয়ে গেছে খানকায়, এখন এক এক পীরের দশ খলিফা। মুসলিম শরীফের সহিহ হাদিস দেখুন, আল্লাহর নবী পরিষ্কার করে বলেছেন, ইজা বুয়া লিখলিফাতাইনে ফাকতুলুল আখিরা মিনহুমা, যখন দুইজন খলিফার বায়াত নেওয়া হয়, একজন খলিফা থাকা অবস্থায় আরেকজন খলিফা গজায়, ফাকতুলুল আখিরা মিনহুমা, তোমরা ওদের দ্বিতীয় খলিফার গর্দানটা উড়িয়ে দাও। কে বলেছেন? আল্লাহর রাসূল নির্দেশ করেছেন। কাজী যদি তোমরা বায়াতের ওই হাদিসগুলো নিয়ে আসো, এই হাদিসটা দেখো না, এখানে বলা হয়েছে একজন খলিফা থাকা অবস্থায় আর একজনে বায়াত নেওয়া শুরু করলে ওকে কতল করে ফেল, আপনারাও জমা হন, সব পীরের একদিকে আসেন, একজনকে রেখে বাকি সব কতল করে দেই, আল্লাহ নবীর হাদিস বাস্তবায়ন করে, ঠিক কিনা? তখন পীর সাহেবরা বলবে, না না, এটা এই বায়াত না, এটা রাষ্ট্রীয় বায়াত, মায়ের দেখলে রাষ্ট্রীয় বায়াত, আর হালুয়া দেখলে পীরের বায়াত, পাইলেন কোথায়? ওই যে লাইলি মজনুর গল্প আছে, লাইলি যখন দেখলো যে মজনুন পাগল হয়ে রাস্তা রাস্তায় ঘুরে, তো মজনুনের জন্য এক পেয়ালা দুধ পাঠানো শুরু করলো। এই খবর যখন এলাকার টাউট ভাটপাড়া জানতে পারলো, সবাই দুধের যখন পাঠাবার সময়, তখন সবাই মজনুন হয়, সবাই লাইলি জিকির করে। এবারে যে দুধ পাঠায়, যে পান করায়, সে দেখে যে দৈনিক মজনুনদের কাতার ভারী হচ্ছে। লাইলিকে বললো, লাইলি তোমার মজনুন কয়জন? কেন, মজনুন তো একজন। কি বলো, একজন, হাজার মজনুন প্রতিদিন সংখ্যা ভারী হচ্ছে। এবারে লাইলি বুঝতে পারলো নকল ডুপ্লিকেট মজনুন তৈরি হয়েছে। এবারে বললো, ঠিক আছে পেয়ালা ওইটাই নিয়ে যাও, আর একটা ছুরি নিয়ে যাও, মজনুনদেরকে বলো আজকে লাইলি বড্ড অসুস্থ, দুধ পাঠাইতে পারে নাই, রক্তের দরকার, মজনুনদের শরীরে রক্ত লাগবে, ছুরি আছে কাটো, তার রক্ত দাও। যেই ছুরি আর পেয়ালা দেখলো, সব মজনুনদের কাতার ফাঁকা হয়ে গেছে, আর বলতে লাগলো, হাম দুধ পিনে ওয়ালে মজনুন হে, খুন দেনে ওয়ালে নেহি হে, আমরা রক্ত দেওয়ার মজনুন না, দুধ খাওয়ার মজনুন। ঠিক পীর সাহেবরাও যখন দেখলো কোরআন হাদিসে বায়াত আছে, তাড়াতাড়ি বায়াত নেওয়ার জন্য হাত বিছিয়ে দিল, পাগড়ি ছড়াইয়া দিল, তারপরে কি করলো, তারপরে পাগড়ি তো পায় না, করবে কি করে, গায়ে লাগিয়ে দিল, এইভাবে বায়াত নেওয়া শুরু করলো। আমি জিজ্ঞেস করতে চাই, এই যে বায়াতের হাদিস গুলোতে দলিল পেশ করলেন, মানুষকে ধোকা দিলেন, বিভ্রান্ত করলেন, আসুন তাহলে ওই হাদিসটাও পড়ুন, ইজা বুয়াল খলিফাতাইনে ফাকতুল আখির মিনহুমা, একজন খলিফা থাকা অবস্থায় যখন আরেকজন খলিফা বায়াত নেওয়া শুরু হয়, দ্বিতীয় খলিফাকে কতল করে ফেলো, এইটাকেও দেখেন। আসুন আপনাদের সব খলিফাকে এক মাঠে জড়ো করি। আমি ঢাকায় বলেছিলাম, আপনার ইন্টারনেট থেকে যারা লেকচার শোনা লেকচার আছে, যে আপনারা আমার পাশে আবাহনী মাঠ আছে ঢাকার ধানমন্ডি, আবাহনী মাঠে জমা হন, নইলে পল্টন ময়দানে, আর নইলে সিরাজগঞ্জের বিশাল মাঠ আছে, সব পীর একাত্র হন, আমাকে প্রমাণ করুন পীর মুরিদির বয়াত কোরআন হাদিসে আছে, যদি প্রমাণ করতে পারেন আমি তওবা করব, আর প্রমাণ করতে না পারলে আল্লাহর নবীর নির্দেশ রয়েছে, একজন খলিফা থাকা অবস্থায় আর একজনে বায়াত নেওয়া শুরু করলে কতল করে দাও, আমরা ইনশাআল্লাহ কতল করার জন্য মাঠ গরম করে দেব ইনশাআল্লাহ। ভাইরা আমার, ভাইরা আমার, আল্লাহ নবী বায়াত নিলেন, বায়াতের খবর মক্কায় ছড়াই পড়ল। এবারে মক্কা আলাদা সুর নরম হয়ে গেল। আজকেও মনে রাখবেন, যদি মুসলিমরা সেই বায়াত নিত তাহলে ইহুদি খ্রিস্টানদের এই সাহস হতো না। ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধে আমাদের আজকে দেশের হিন্দুরাও নাচে। আমাদের মনে রাখতে হবে, ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুন নিক্ষেপ করা হলো, এবারে আল্লাহর পক্ষ থেকে সাহায্য চলে আসলো। আল্লাহ বললেন, ইব্রাহিম এই পর্যন্ত তোমার ক্ষমতা ছিল অটল থাকা, তা থেকেছ, এবারে আমার নুসরত শুরু হয়ে যাচ্ছে। কুল্লায়া নারু কুনি বারদাউন ওয়া সালামান আলা ইব্রাহিম, ও আগুন আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও। ও মুসলমান জাতি, যে আল্লাহ তাআলা ইব্রাহিমের জন্য নমরুদের আগুনকে ঠান্ডা করে দিয়েছিলেন, সে আল্লাহ এখনো জীবিত আছেন কিনা? ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধদের সমস্ত বোমার আগুনগুলো ঠান্ডা করতে পারেন কিনা? তবে শর্ত একটাই, আজ বিজু করে ইব্রাহিম কাইমা পয়দা, আগ করে সিক্তি হে আন্দাজে গুলিস্তা পয়দা। মুসা নবীর ইতিহাস দেখুন, সামনে নদী, পিছনে ফেরাউনের বাহিনী। আল্লাহ রাব্বুল আলামিনের নবী, এবারে নবী সামনে বাড়তে, আল্লাহ বলে আল্লাহ আমার ক্ষমতা শেষ, কি করবো এখন? আল্লাহ তালা বললেন, তোমার সামনে নদী, তোমার নদীর লাঠি মারো। লাঠি মারলো, পানি দুই ভাগ হয়ে গিয়েছিল কিনা? ও আমার ভাইয়েরা, যে আল্লাহ তালা মুসার জন্য নীল দরিয়ার পানিকে দুই ভাগ করে দিয়ে রাস্তা করে দিয়েছিলেন, আর ফেরাউনকে ডুবিয়ে মারলেন, সে আল্লাহ এখনো জীবিত আছেন কিনা? আটলান্টিক মহাসাগরের রাস্তা করে দিয়ে আমেরিকার হোয়াইট হাউস পর্যন্ত মুসলমানদেরকে বিজয় পতাকা উড্ডীন করার ক্ষমতা দিতে পারেন কিনা? তবে শর্ত আছে একটা, মিসলে কালিম আগার মার কাজ মা কুই, মিসলে কালিম হো আগর মার কাজ মা কুই, আজ ভি আতি হে কোহে তুর সে বাংলা তখব। আ মুসলমান জাতি, সেই মুসার মতো লাঠি, মুসার মতো তাওহীদ ইমান নিয়ে যদি ময়দানে আসতে পারো, সে আল্লাহ তারা তৈরি আছেন কিনা সাহায্য করার জন্য? না আল্লাহ বুড়ো হয়ে গেছেন, না দুর্বল হয়ে গেছেন? আসুন আমরা আবার সেই সমস্ত শিরিক আর বেদাতকে বাদ দিয়ে, মুনাফিকি বাদ দিয়ে, সব মুনাফিকদের বিরুদ্ধে, কুফফারদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ভাবে সব দল ভেঙে দিয়ে এক দল ইসলাম, এক ইমামের নেতৃত্ব ঐক্যবদ্ধ হয়ে আবার সেই বায়াত দিয়ে আমরা ময়দানে ছাপিয়ে পড়ি। আবার আল্লাহ সাহায্য করবেন। সবক পরফের সাদাকাতকা আদালতকা সাজাআতকা লিয়া জায়গা কাম তুজসে দুনিয়াকে ইমামতকা, আবার সেই সত্য ন্যায়ের পথে এগিয়ে আসুন, আল্লাহ তারা সাহায্য করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই মাহফিলে যারা ইন্তেজাম করলেন তাদের সকলকে কবুল করেন, আমিন। এই মাহফিলে অর্থ দিয়ে, শ্রম দিয়ে, পরামর্শ দিয়ে যারা সাহায্য করলেন আল্লাহ তারা তাদের সকলকে কবুল করেন, আমিন। কেয়ামতের কঠিন দিবসে এই মাহফিলের উসিলায়, ইবাদতের উসিলায় আমাদের নাজাতের ফয়সালা করে দিন, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গভীর রাত্র পর্যন্ত যে নারী পুরুষরা, যে যুবকেরা, ছেলেরা, যেই মেয়েরা সকলে ঐক্যবদ্ধ হয়ে থাকলো, আল্লাহ তাআলা এদেরকে দিন কায়েমের জন্য কবুল করেন, আমিন। জান্নাতের মেহমান বানিন, আমিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আজমাইন। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।